ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد صدق الله مولانا العظيم میرے محترم دوستو اور بزرگو اس کائنات کے اندر پھیلی ہوئی تمام تر مخلوق مشرق سے لے کے مغرب تک اور شمال سے لے کے جنوب تک نباتات ہو جمادات ہو حیوانات ہو چرندے پرندے درندے چوپائے دوپائے ہوں حشرات الارض ہو آسمان و زمین چاند سورج ستارے ہوں لوح و قلم ہو ملائکہ علیہم الصلاۃ والسلام جبرائیل میکائیل عزرائیل اسرافیل ہوں انسان ہوں کہ جنات ہوں جو کچھ بھی اللہ کا غیر زمین و آسمان کے درمیان میں مشرق سے مغرب تک اور شمال سے لے کے جنوب تک جو کچھ اللہ کا غیر پھیلا ہوا ہے اس سب کو اللہ رب العزت نے اپنا محتاج بنا کر کے پیدا کیا ہے. ساری مخلوق اپنی ہر حرکت و سکون میں اللہ کے امر کی محتاج ہے. چھوٹی ہو یا بڑی, اگر چونٹی اپنے پیروں کے اٹھانے اور دھرنے میں اللہ کے امر کی محتاج ہے, اپنے وجود اور بقا اور تحفظ میں اللہ کے امر کی محتاج ہے, تو خدا کی قسم جبرائیل جیسا فرشتہ بھی اپنی ہر حرکت و سکون میں اللہ کا محتاج ہے. الحمد للہ وکفا وسلام علی عباده الذین اصطفى اما بعد. معزز مہمان اللہ جل جلالہ اما نوالو حمد و ثنا کرار پر رسول اللہ صلی اللہ علیہ وسلم اور درود شریف پاک کرار پر قرآن پاک تھے کہ تلاوت کریں تر پر بلیں جے ای بیشو جگتے سمست مخلوقات چاہیے جا میرے بھائی জমিন থেকে যেগুলো উৎপাদিত হয় এগুলো হোক, অথবা মেরে ভাই মানুষ আকারে হোক, অথবা এগুলো পাথর আকারিতে হোক যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিজে নিজে লড়াচড়া করতে পারে না, অথবা এগুলো গাছপালা অবস্থায় হোক, অথবা মেরে ভাই দস্তর বুজুর্গ যেগুলোর মধ্যে প্রাণ রয়ে গেছে এগুলো হোক, এক কথায় যা কিছু রয়ে গেছে বলেন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ, এমনি ভাবে আমি আপনি মেরে ভাই যেগুলো জমিনে দেখি অথবা জমিনের নিচে অথবা সমুদ্রে সমুদ্রের গভীরে অথবা আসমানের উপরে যেগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না, মানে এই সব কিছু আল্লাহ পাকের বানানো সৃষ্টি জগৎ মাত্র, মানে আল্লাহ ব্যতীত যা কিছু আছে এক কথায় সব কিছু আল্লাহ পাকের বানানো, চাই এগুলো লৌহ হোক অথবা কলম হোক অথবা মেরে ভাই দস্তর বুজুর্গ যা কিছু আমি আপনি দেখি অথবা না দেখি কল্পনা করি অথবা কল্পনা করতে পারি না, মানে এই সব কিছু আল্লাহ পাকের বানানো, আর এই বানানো জিনিসগুলো সর্ব অবস্থায় সর্বহালতে আল্লাহ পাকের দিকে মহতাজ, মানে যেমন কিনা বনার লাইনে মহতাজ এমনি ভাবে বাকি থাকার লাইনে মহতাজ, এমনি ভাবে তার মাঝে যে উপকার আর অপকার রয়ে গেছে এমনকি ধ্বংস হইতো আল্লাহ পাকের হুকুমের মহতাজ, আর আল্লাহ তাআলা ওই জাত যিনি কিনা কখনো কোন লাইনে কারো দিকে মহতাজ নন. উনি বলেন যে প্রত্যেকটা নকল হরকতে মানে লড়াচড়া করতে গিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে এক অবস্থান থেকে আরেক অবস্থানে পরিবর্তন হইতে মোট কথা সর্ব অবস্থায় আল্লাহ পাকের দিকে মহতাজ. বলেন যে একটা ছোট দিকে ছোট পৃথিবীকা সে যে পাও তোলে মানে এই তার পাও উঠানোটা আল্লাহ পাকের হুকুমের উপরে মহতাজ, তিনি যদি চান তাহলে কিনা সে পাও তুলতে পারবে, সে কিনা হরকত করতে পারবে এক জায়গা থেকে আরেক জায়গায়, তিনি যদি না চান তাহলে সে হরকত করতে পারবে না. মানে যে এমনকি তার দুনিয়াতে থাকা, তার দুনিয়া থেকে যাওয়া এবং তার মধ্যে যা কিছু রয়ে গেছে, থাকা এবং যাওয়ার মাঝখানে যত অবস্থান আছে সব অবস্থা সর্ব অবস্থান গুলো আল্লাহ আপনাকে হুকুমের মুফতাদ। বলেন শুধু কি পিপিলিকা? না না না, পিপিলিকা তো ছোট্ট থেকে ছোট্ট প্রাণী, বলে বড় থেকে বড় প্রাণী জিবরিল আলাইহিসসালাম, বলে বলেন সমস্ত যে ফেরেশতা, চাই জিবরিল আলাইহিসসালাম হোক, চাই মেরে ভাই আজরাইল আলাইহিসসালাম হোক না কেন, চাই মিকাইল আলাইহিসসালাম অথবা ইসরাফিল আলাইহিসসালাম অথবা অন্য অন্য ফেরেশতারাই হোক না কেন, সর্বাবস্থায় আল্লাহ পাকের মুহতাজ। যেমন কিনা পিপিলিকা মুহতাজ, এমনি ভাবে তারাও মুহতাজ, সব কিছু আল্লাহ পাকের বানা বিধিত যা আছে সব আল্লাহ পাকের দিকে মুহতাজ। হত্তা কি মৌত হো কি হায়াত, ইয়ে আল্লাহ কে আমর কে মুহতাজ। হায়াত আল্লাহ কে কব্জে মে, মৌত ভি আল্লাহ কে কব্জে মে। এসা নহি হ্যায় কি মৌত কো ইখতিয়ার দিয়া গয়া হো কি জাহাঁ জি চাহে ওয়াহাঁ জিস দরওয়াজে পে জাহে জা করকে দস্তক দে দো কি তুমে চলনা হ্যায়। মৌত কো খুদ পতা নহি কি কব কিসকা ইন্তেকাল হোগা, ও তো আল্লাহ কি তরফ সে আমর হোতা হ্যায় তব মৌত কো খুদ পতা চলতা হ্যায় কি ফলা কা ইন্তেকাল ইস ওয়াক্ত মে হোগা, ওরনা মৌত কো বজাতে খুদ কুছ নহি মালুম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তখত কে উপর 6.5 লাখ কুরসিয়াঁ পড়া করতি থি। এক দিন ইত্তেফাক সে তমাম লোক মৌজুদ থে, হযরত ইজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আ গয়ে, উনহোনে এক আদমি কো বহুত গৌর সে দেখা, ইয়ে আদমি তখত কে উপর বৈঠা হুয়া হ্যায়। ইজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগর কিসি কো গৌর সে দেখ লে তো আধি তো জান ওইসে নিকল জায়েগি উসকি। ইজরাইল আলাইহিস সালাম কি আঁখে তো ও আদমি উসকা ইতনা বুরা হাল হুয়া কি জব হযরত ইজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গয়ে তো উসনে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কাহা, আপ হামে ফোরন হামারে ঘর ভেজওয়া দিজিয়ে, হাওয়া কো হুকুম দিজিয়ে কি ও হামকো ফোরন ভেজ দে ওয়াহাঁ। বহুত পরেশান হুয়া, আগর নহীঁ ভেজেগে তো মেরা হার্ট ফেল হো জায়েগা ইয়া মে মর জাউঙ্গা। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নে হাওয়া কো হুকুম দিয়া, ও লে গয়ি পৌঁছা দিয়া। দোবারা হযরত ইজরাইল আলাইহিস সালাম জব এক দিন আয়ে তো পুছা, ভাই উস দিন ক্যা বাত থি, তুমনে ফলা আদমি কো বহুত গৌর সে দেখা থা ঘুর করকে। তো উনহোনে কাহা কি মেনে ঘুর কে ইসলিয়ে দেখা থা, ইয়ে আদমি ইয়াহাঁ আপকে তখত কে উপর মৌজুদ হ্যায় ওর চন্দ লমহো কে বাদ ইসকি মৌত ইসকে ঘর কে উপর লিখি হুই হ্যায়, মুঝে ইসকি রূহ কব্জ করনি হ্যায় চন্দ লমহো কে বাদ, মে ঘুর কে ইসলিয়ে দেখ রাহা থা কি ইয়ে ওহি হ্যায় কোই দূসরা তো নহি হ্যায়, ইয়ে আপনে ঘর ইতনি জলদি পৌঁছেগা কেসে। লেকিন জব মে ওয়াহাঁ ঘর গয়া ইসকে তো দেখা ইয়ে ঘর পে মৌজুদ, মেনে ইসকি রূহ কব্জ কর লি। তব হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নে ফরমায়া, জানতে হো তোমারে জানে কে বাদ ক্যা হুয়া, কতনা পরেশান হুয়া ওর মেনে উসে হাওয়া কে জরিয়ে সে উসকে ঘর পে ভেজওয়ায়া, তুমনে উসকি রূহ কব্জ কর লি। তো মে ইয়ে আরজ কর রাহা থা কি খুদ ইজরাইল কো ভি পতা নহি হ্যায় কি কব ওর কিস ওয়াক্ত কাহাঁ পর কিসকি মৌত আয়েগি। ওমা তদরি নফসুম বিআই আরদিন তামুত, এ ইনসান তুঝে কুছ নহি মালুম। খুদ ইজরাইল মিকাইল ইসরাফিল কিসি মখলুক কো কুছ নহি মালুম কি কিসকি মৌত কাহাঁ পর কিস হাল মে, বিমারি মে আজারি মে এক্সিডেন্ট মে তালাব মে ডুব কর কাহাঁ কৌন মরেগা, ইয়ে তুম নহি জানতে হো, ইয়ে আল্লাহ জানতা হ্যায়। যে সব কিছু সদা সর্বদা আল্লাহ পাকের মুহতাজ, এমনকি হায়াত আর মৌত, মানে এমন না যে যেমন যখন ইচ্ছা তখন কেউ মরে যাবে অথবা যতদিন ইচ্ছা ততদিন সে থেকে যাবে। মেরে ভাই হায়াত আর মৌতের নিজস্ব কোনো ক্ষমতা নাই, বরঞ্চ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাকের হুকুমের মুহতাজ। তিনি যদি চান তাহলে কারো হায়াত হক থাকবে, তিনি যদি না চান কারো তাহলে হায়াত থাকবে না। মানে হায়াত আর মৌত সর্বসর্বদা সদা সর্বদা আল্লাহ পাকের হুকুমের মুহতাজ, তিনি যখন চান তখনই মৃত্যু হবে, তিনি যখন চাইবেন না তখন মৃত্যু হবে না। বলেন যে আল্লাহ জানা জানার ব্রহ্মা আনোয়ারের হুকুমের সব কিছু মুহতাজ। উনি বর্ণনা উল্লেখ করতেছিলেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে ওনার কুরসির মধ্যে আনুমানিক 6.5 লক্ষ মেরে ভাই দস্তুর বুজুর্গ কুরসি ছিল। মানে একদিন আজরাইল আলাইহিস সালাম কিনা আসলেন, আর এসে ওই জমানায় আজরাইল আলাইহিস সালাম যে আসতেন তো মানুষ বুঝতে পারতেন যে উনি আজরাইল আলাইহিস সালাম। সে কেল ছোট এরকমই হইতো যাই হোক, যখন কিনা আজরাইল আলাইহিস সালাম আসলেন আর কারো দিকে কোন একজন ব্যক্তির দিকে খুব বড় বড় চোখ করে আশ্চর্য নজরে তাকাইলেন, তা আজরাইল আলাইহিস সালাম যদি কারো দিকে বড় চোখ করে তাকান তাহলে যে তার কি অবস্থা হবে যার দিকে তাকাচ্ছেন সেই বলতে পারবে। পরে আজরাইল আলাইহিস সালাম তো চলে গেলেন, দেখে ওনার ভিতরে তো মেরে ভাই এরকম হার্টবিট শুরু হয়ে গেল যে যখন নাকি চলে গেলেন তখন তিনি বললেন যে ইয়া আল্লাহ পাকের নবী, আমার দিকে আজরাইল আলাইহিস সালাম এরকম ভাবে তাকাইছেন তা আমার তো বড় ভয় হচ্ছে, না জানি কিনা আমার হয়তো আমাকে আমার ঘরের মাঝে পৌঁছায় দেন, হাওয়া কি হুকুম করেন বাতাস কি হুকুম করেন, না হলে হয়তো আমি পেরেশান হয়ে অথবা হার্ট ফিল করে আমি এখানেই মারা যাব, আমার আমাকে জলদি করে আমার বাঁচার উপায় করে দেন, আমি তো ওইখানে চলে গেলে হয়তো আমি একটু শান্তি পাবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার আবদার অনুযায়ী তাই করলেন, বাতাসকে হুকুম করলেন, আর বাতাস কিনা ওনার হুকুম মানতো আল্লাহ পাকের হুকুমে, তো হুকুম করতেই বাতাস কিনা ওনাকে ওইখানে নিয়ে গেলেন আর ওইখানে রেখে আসলেন। ওইদিকে হযরত আজরাইল আলাইহিস সালামও একটু পরেই পৌঁছে গেলেন আর পৌঁছে রোগ কবজ করলেন, রোগ কবজ করার পর অনেকদিন পরে আবার আসলেন, যখন কিনা আসলেন তো হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনাকে বললেন যে ভাই আপনি কিনা আমার সাথীদের উপরে আমার দরবারি লোকদের উপরে এমন ভাবে নজর দেন, এমন ভাবে তাকান বড় বড় চোখ করে আশ্চর্য নজরে যে তাদের ভিতরে ডর ঢুকে যায়, ভয় ঢুকে যায়, আর এই ভয়ে কিনা আমার দরবারি লোক আমার দরবারও থাকতে রাজি হচ্ছে না, মানে ওই দিন আপনি আসছিলেন আর তার দিকে তাকাইছেন সে কিনা আমার কাছে এসে বলতেছে হুজুর আমাকে জলদি করে আমার এলাকায় পৌঁছায় দেন, না হলে হয়তো আমি হার্ট ফিল করবো, না হলে হয়তো আমি মারা যাবো, আমি তো জলদি করে বাতাসকে হুকুম করছি আর সে ওইখানে রেখে আসছে, বলে হুজুর আমিও তো তার রূহ কবজ করেই আসছি, মানে তার দিকে এত ডাগর ডাগর করে এত বড় আশ্চর্য নজরে আপনি তাকাইছিলেন যে তার কারণ কি, উনি বলেন যে তাকাই দিয়েছিলাম তার কারণ হলো এই যে আমার পুরো আশ্চর্য বোধ হচ্ছিল যে একটু পরেই কিনা এই লোকটার মৃত্যু অমুক জায়গায় আর আমি কিনা ওনাকে দেখতেছি এখানে শ্বশুরে সুস্থভাবে উনি বসে আছেন, ইয়া আল্লাহ তাহলে উনি ওইখানে পৌঁছবেন কিভাবে, আমি যে একটু পরেই যাবো ওইখানে গিয়ে ওনার রোগ কবজ করে নিব, বলে আমি তো ওনাকে পাঠাই দিছি, বলে আমি ওনার রোগ কবজ করে নিয়ে আসছি, উনি বলতেছিলেন যে ভাই আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাবালুহু মানুষের হায়াত কে বানাইছেন, মানুষের মত কেউ নির্ধারণ করছেন, কেউ জানে না কার হায়াত কখন শেষ হয়ে যাবে, কেউ জানে না কখন তার মৃত্যু হবে, এমনকি আজরাইল আলাইহিস সালামও জানেন না কখন কার রূহ কবজ করবেন, পরে যখন কিনা আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসে ওই হুকুম অনুযায়ী তিনি রূহ কবজ করতে পারবেন, এর আগে কারো কোনো স্বাধীনতা নাই। উনি কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, মানে কেউ জানে না কোন জমিনে কোন স্থানে কোন অবস্থায় কার কি মৃত্যু হবে, না আজরাইল আলাইহিস সালাম, না জিবরাইল আলাইহিস সালাম, না বড় বড় কোনো ফেরেশতা, না কোনো মানুষ, মেরে ভাই দস্তুর বুজুর্গ এই এলেম এই জ্ঞান এই ধারণা একমাত্র আল্লাহ পাকের, যখন আল্লাহ তাআলা কাউকে জানাই দেন তখনই সে জানে, এক কথায় মানুষের জিন্দগির সবকিছু আল্লাহ পাকের হাতে, ওনার হুকুমের মহতাজ। দস্তুর বুজুর্গ আপনি وجود میں بقا میں تحفظ میں پرورش میں ہر چھوٹی بڑی مخلوق ہر لمحہ اللہ کے امر کے تابع ہے، اس وقت تک باقی ہے جب تک اللہ چاہتے ہیں، اور جب اللہ نہیں چاہیں گے تو یہ ساری چیزیں جو کچھ بھی نظر آ رہی ہیں زمین و آسمان کے بیچ میں ان سب کو فنا کر دیا جائے گا، اس لیے کہ اللہ نے اس کائنات کو مٹانے ہی کے لیے بنایا ہے، ایک مخلوق صرف انسان اس میں ایسی ہے کہ جس کو اللہ نے باقی رکھنے کے لیے بنایا ہے، باقی ساری مخلوق فنا کر دی جانے والی ہے، قیامت آئے گی اللہ رب العزت پوچھیں گے حضرت عزرائیل سے، عزرائیل اب کون باقی ہے، سب تو مٹ چکے بتاؤ کون باقی ہے، تو حضرت عزرائیل کہیں گے کہ اللہ عرش کے اٹھانے والے فرشتے باقی ہیں، اچھا ان سے کہو وہ بھی مر جائیں ان کو بھی موت آئے گی، عزرائیل اب کون باقی ہے، اللہ اب تو آپ ہیں یا پھر ہم ہیں، اچھا تم بھی باقی ہو تو تم بھی مرو، حضرت عزرائیل کہے اللہ ہم بھی ہاں ہاں تم بھی مرو، اس لیے کہ اس کائنات میں اگر اپنے علاوہ کسی کو باقی رکھنا ہوتا تو ہم اپنے حبیب جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کو باقی رکھتے ہیں، جب ہم نے انہیں باقی نہیں رکھا تو عزرائیل تم بھی باقی نہیں رہو گے، تم بھی مرو، کتاب میں لکھا ہوا ہے کہ جب ان کی روح قبض ہوگی تو روح کے قبض ہونے کی شدید تکلیف میں اتنی زور سے یہ چیخ ماریں گے اگر انسان اور جنات زندہ ہوتے تو ان کے قلوب پھٹ جاتے اور ان کی جانیں نکل جاتی تو کوئی چیز باقی نہیں ہوگی ہر چیز ہر لمحہ اللہ کے امر کی محتاج ہے جب تک اللہ چاہتے ہیں اس وقت تک یہ چیزیں باقی ہیں جب اللہ نہیں چاہیں گے تو اس دن یہ سارا کے سارا ختم کر دیا جائے گا بولیں جی بھائی دنیا رب کے سب کچھ سدا سرپدا اللہ پاکر حکمر محتاج بولیں جی وجودے آستے اللہ پاکر حکمر محتاج دنیا تے آستے اللہ پاکر حکمر محتاج এমনকি ধ্বংস হইতো আল্লাহ পাকের হুকুমের মহতাজ প্রত্যেকটা জিনিসের যে হেফাজত হচ্ছে বলে প্রত্যেকটা জিনিসের হেফাজত আল্লাহ পাকের পক্ষ থেকে হচ্ছে যার হেফাজত হচ্ছে না আল্লাহ তাআলা চাচ্ছেন না বিদায় হেফাজত হচ্ছে না সর্ব অবস্থায় সবকিছু আল্লাহ পাকের হুকুমের মহতাজ উনি বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নামারুহু যখন চাইবেন তখন সবকিছুকে মিটাই দিবেন আর আসলে মেরে ভাই দোস্ত বুজুর্গ এই দুনিয়াকে আল্লাহ বানাইছেন মিটানোর জন্যই কেউ কাউকে রাখার জন্য আল্লাহ এই দুনিয়াকে বানান নাই বরঞ্চ আল্লাহ সাজাইছেন দুনিয়াকে পাঠাইছেন আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার মানুষের যত প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দিবেন আবার এক সময় দুনিয়াকে শেষ করে ফেলবেন ধ্বংস করে ফেলবেন উনি বলেন যে দুনিয়ার মুখে যদি কাউকে রাখতেন তাহলে তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখতেন মেরে ভাই বস্ত্র বুজুর্গ যখন উনি রন নাই তো দুনিয়াতে কারো থাকার স্বাধীনতা কারো থাকার ইচ্ছা উনি নাই না কারো থাকার ইচ্ছা নাই উনি বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নামারুহু হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে হুকুম করেন রূহ কবজ করতে বলে উনি রূহ কবজ করতে থাকবেন আস্তে আস্তে মেরে ভাই সব শেষ হয়ে যাবে সবার রূহ কবজ হয়ে যাবে সবাই মৃত্যুবরণ করবে এমনকি জমিনের বুকে কেউ নাই ফেরেশতাদের মধ্যে মেরে ভাই দস্তুর বুজুর্গ সবারই কি হয়ে যাবে জান কবজ হয়ে যাবে সবাই মৃত্যুবরণ করবে বলে আজরাইল কে রয়ে গেছে বলে আল্লাহ আপনি আর আমি আর চার ফেরেশতা আর কিনা আর জন আরশ বহনকারী ফেরেশতা বলে আমি ব্যতীত সবাইকে ধ্বংস হইতে হবে বিদায় তাদের রূহ কবজ করে নাও সবার রূহ কবজ করে নেওয়া হবে মেরে ভাই সবাই মৃত্যুবরণ করবে থাকবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ হুকুম করবেন যে তুমি তোমার রূহ কবজ করো বলে আল্লাহ আমিও শেষ হয়ে যাবো বলে হ্যাঁ তুমিও শেষ হয়ে যাবে বলে যেদিন কিনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের রূহ কবজ করবেন কিতাবের মধ্যে আসে যে উনি মৃত্যুর যন্ত্রণায় এরকম ভাবে ছটফট করবেন আর এরকম জোরতে একটা চিল্লান দিবেন চিখ মারবেন মেরে ভাই ওই সময় যদি নাকি কোনো দুনিয়ার বুকে মানুষ থাকতো বলে ওনার এই আওয়াজের চোটে সব মৃত্যুবরণ করতো উনি বলেন যে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কাউকে রাখার জন্য বানান নাই সবকে ধ্বংস করার জন্যই বানাইছেন সব শেষ হয়ে যাবে শুধু থাকবে আল্লাহ পাকের জাত ওয়াহদা লা শারীকা লা বলে উনি থাকবেন এই জন্য আমির ভাই দস্তুর বুজুর্গ দুনিয়ার বুকে আসা এবং যাওয়ার মাঝে আসতে গিয়ে যেমন স্বাধীনতা নাই যাওয়ার ব্যাপারেও স্বাধীনতা নাই এই দুই আসা এবং যাওয়ার ব্যাপারে কারো কোনো স্বাধীনতা নাই সদা সর্বদা সর্বাবস্থায় সবকিছু আল্লাহ পাকের হুকুমের মহতাজ دوستو ہر چھوٹی بڑی مخلوق اس کائنات کی محتاج بنا کر کے پیدا کی گئی ہے اور اس تمام مخلوق کے ہر مسئلے کا حل اللہ نے اپنے ہاتھ میں رکھا ہے غنی صرف اللہ کی ذات سے اے دنیا بھر کے انسانوں تم سارے کے سارے ننگے اور بھوکے اور محتاج محض ہو اس کائنات میں اگر کوئی غنی ذات ہے تو صرف اور صرف اللہ کی ہے باقی سارے کے سارے محتاج اور کسی بھی محتاج کی مسئلے کا حل اور اس کی ضرورت کا پورا ہونا اس کے ہاتھ میں ہے جو محتاج نہیں ہے اور وہ ذات صرف اللہ کی ہے آج سب سے بڑی غلط فہمی اور نادانی یہ ہوئی کہ یہ ساری محتاجوں کی دنیا جس کے اندر چاروں طرف محتاج ہی محتاج ہیں کوئی چھوٹا محتاج کوئی بڑا محتاج درندے چرندے پرندے چوپائے دوپائے سارے کے سارے محتاج اور حال یہ ہے کہ ہر محتاج اپنی محتاجگی کو لے کر کے غنی کے پاس جانے کے بجائے محتاج کے پاس جا رہا ہے ہر محتاج ایک محتاجگی کو لے کر کے دوسرے محتاج کے پاس جا رہا ہے ایک نابینا جو خود اپنی آنکھوں سے دکھائی نہیں دیتا جس کو, وہ اس کے پاس جا رہا ہے جس کو بھی اپنی آنکھوں سے کچھ دکھائی نہیں دیتا. تو نابینا نابینا کے پاس جائیں گے تو اس کا مسئلے کا حل کیا ہوگا؟ اندھا اندھے کے پاس جائے تو اندھے پن کا علاج نہیں ہوگا بلکہ اندھا پن اور بڑھ جائے گا. تو ساری دنیا اپاہجوں کی, محتاجوں کی, لنگڑے لولوں کی دنیا ہے یہ. اس ساری کائنات کی تمام تر مخلوق, چرندے پرندے, درندے, چوپائے اور دوپائے, انسان اور جنات, جبرائیل, میکائیل, عزرائیل, اسرافیل, چاند, سورج, ستارے, ان سب کے تمام تر مسائل کا حل پیدا ہونے سے لے کر کے موت تک صرف اور صرف اللہ رب العزت کے قبضہ قدرت کے اندر ہے. ان کے مسئلے کا حل کسی کے پاس نہیں ہے, اللہ کے قبضہ قدرت کے اندر ہے. ایک فقیر کے مسئلے کا حل غنی کے پاس ہے, فقیر کے مسئلے کا حل فقیر کے پاس نہیں ہے. اسی وجہ سے حضور صلی اللہ علیہ وسلم نے اپنی امت کو اپنے تمام تر مسائل کے حل میں اللہ کی طرف متوجہ کیا کہ تمہارے مسائل کا حل غنی کے پاس ہے, اور وہ غنی ذات جو ہے وہ اللہ کی ہے. ہر مسئلے میں مسجد کی طرف متوجہ کیا کہ یہاں آؤ اور یہاں آ کر کے اپنے مسائل کو اللہ کے سامنے رکھو. سب سے پہلے حضور صلی اللہ علیہ وسلم نے امت کو کمال ایمان پر اٹھایا کہ اس پوری دنیا کے اندر مشرق سے لے کے مغرب تک اور شمال سے لے کے جنوب تک زمین و آسمان کے بیچ میں جو کچھ بھی شکلوں سے ہوتا ہوا نظر آ رہا ہے, وہ شکلوں سے ہونے کے بجائے اللہ کے حکموں سے ہوتا ہوا نظر آنے لگے. سب سے پہلے اس بات کی محنت کرو, پیدا کیا گیا اسی ایمان کی محنت کے لیے دنیا کے اندر, اسی محنت کے لیے جا کر کے یہاں ایمان کی اتنی محنت کرو, اللہ کی بڑائی اور کبریائی کو, اس کی قدرت کاملہ کو, اس کے جلال و جبروت کو اتنا بولو, اتنا بولو کہ جو کچھ اس دنیا کے اندر اللہ کا غیر پھیلا ہوا نظر آ رہا ہے, جس وقت ہم اللہ کا نام لے رہے ہوں اس وقت تک اس وقت یہ ساری مخلوق مٹی کا ڈھیر نظر آ رہی ہو, کرنے والی ذات صرف اللہ کی ہے. جو کچھ بھی ہے یہ اپنی ہر حرکت و سکون میں اللہ کا محتاج ہے. ایسا اللہ کا نام لینا ہمیں آ جائے. حضرت حضور صلی اللہ علیہ وسلم نے صحابہ کرام رضوان اللہ علیہ اجمعین کو اللہ کا نام لینا سکھلایا تھا. حضرت اکرمہ رضی اللہ تعالیٰ عنہ قرآن پاک ہاتھ میں لیتے اور قرآن پاک ہاتھ میں لینے کے بعد چومتے, پیشانی سے لگاتے, سینے پہ رکھتے اور یوں فرماتے کہ ہذا کلام ربی, یہ میرے پروردگار کا کلام ہے. یہ کہتے کہتے ایسی ہیبت طاری ہوتی کہ حضرت اکرمہ رضی اللہ تعالیٰ عنہ بے ہوش ہو کے گر جاتے. نام اللہ کا لیا جا رہا ہے, قلعے کی دیواریں گر رہی ہیں, کائنات تھراتی ہوئی نظر آئے, اس صورت سے زمین آسمان کانپتے ہوئے اور لرستے ہوئے نظر آئے, ہمارے جسم کا ایک ایک بال اور ایک ایک رواں تھراتا ہوا نظر آئے, اس اللہ کا نام لیا ہے. اس صاحب جلال و جبروت کا نام لیا ہے کہ جس کے نام کے ایک ایک حرف کے اوپر یہ کائنات ٹکی ہوئی ہے. اللہ کہا تو قلعے کی دیوار گر گئی, بے ہوش ہو کے گر گئے حضرت اکرمہ رضی اللہ تعالیٰ عنہ. ہذا کلام ربی, تو حضور صلی اللہ علیہ وسلم نے اللہ کا نام لینا سکھلایا تھا. اتنا لیا جائے, اتنا لیا جائے کہ کائنات کی ہر مخلوق معدوم اور مردہ نظر آ رہی ہو. سب سے پہلی محنت اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے صحابہ کرام رضوان اللہ علیہ اجمعین کے اوپر یہی فرمائی, اس ایمان کے اوپر اٹھایا ہے صحابہ کو کہ اللہ کے نام لیتے وقت میں کائنات کی ہر مخلوق انہیں مردہ نظر آ رہی تھی. উনি বলেন যে হার ছোট থেকে ছোট, হার বড় থেকে বড়, সব কিছু আল্লাহ পাকের বানানো মাখলুক, আর সদা সর্বদা আল্লাহ পাকের দিকে মহতাজ. বলে দুনিয়াতে ছোট থেকে ছোট হোক আর বড় থেকে বড় হোক, চাই জমিনে হোক অথবা আসমানে হোক, মেরে ভাই চাই পাখি হোক অথবা মেরে ভাই হাইওয়ান জানোয়ার হোক, অথবা যে কোনো জিনিসই হোক না কেন, সবকিছু আল্লাহ পাকের হকের মোহতাজ। আর আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নবুল, তিনি কারো দিকে কখনো মোহতাজ না। বলে হাল্লুল মাশাকিল, মানে মাসলা হল করা, সমস্যার সমাধান একমাত্র আল্লাহ পাকের হাতে। উনি ব্যতীত দুনিয়াতে কেউ কারো মাসলা হল করতে পারবে না, সমস্যার সমাধান করতে পারবে না। কিভাবে পারবে? উনি সুন্দর উদাহরণ দিয়ে বলেন যে সবচেয়ে ভুল ধারণা এটাই এটাই হয়ে গেছে আজ আমাদের, যে একজন ফকির কিনা নিজের সমস্যার সমাধান করার জন্য, নিজের অভাব অনটন, নিজের মাসলা মাসালকে হল করার জন্য আরেকজন ফকিরের দিকে ধন্না ধরা হচ্ছে। মানে এক ফকিরে আরেক ফকিরের মাসলা, আরেক ফকিরের সমস্যা, আরেক ফকিরের মেরে ভাই কি বিভিন্ন রকমের পেরেশানি দূর কিভাবে করবে? মানে সে নিজেই তো মহতাজ, যে নিজে মহতাজ সে আরেকজনের সমস্যা কিভাবে সমাধান করতে পারে? উনি উল্লেখ করেন যে একমাত্র আল্লাহ তাআলা তিনি হলেন ধনী, আর সবাই হলো মহতাজ, সবাই হলো ওনার দিকে ফিরনেওয়ালা, সবাই হলো মেরে ভাই ওনার কাছে দন্না দেওয়ালা। উনি ব্যতীত যত কিছু আছে সবকিছু সদা সর্বদা ওনার দিকে মহতাজ, চাই সে জমিন থেকে উদিত কোনো জিনিস হোক, অথবা জমিন থেকে মেরে ভাই বুজুর্গ জমিনে পড়া জিনিস হোক, অথবা মেরে ভাই চাই এগুলো মানুষ হোক, অথবা আসমানি হোক, অথবা জমিন হোক, চাই জিবরিল আলাইহিস সালামই হোক না কেন, বলে সব কিছু আল্লাহ পাকের হুকুমের মহতাজ। উনি বলেন যে ভাই এক ফকির যেমন কিনা আরেক ফকিরের সমস্যা সমাধান করতে পারে না, এক অন্ধ যেমন আরেক অন্ধকে রাস্তা দেখাইতে পারে না, এমনি ভাবে একজন লুলা যেমন আরেকজন লুলার কোনো সহযোগিতা করতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে হযরত একদম ছোট থেকে ছোট থেকে শুরু করে হযরত জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত কেউ কারো কোনো সমস্যার সমাধান করতে পারে না। একমাত্র সমস্যার সমাধান, একমাত্র মেরে ভাই দস্তুর উপযুক্ত পেরেশানি দূর করে নেওয়ালা আল্লাহ তাআলা, ওনার কবজায় কুদরতের মধ্যে, উনি যখন চান তখনই সমস্যার সমাধান হবে, উনি যদি না চান কোন সমস্যার কখনো সমাধান হবে না। বলেন যে ভাই একজন ফকির যেমন নাকি নিজের সমস্যা সমাধান করার জন্য একজন ধনীর কাছে মনে করে যায়, মনে করে যে শরী ধনী, উনি আমার সমস্যার সমাধান করবেন। আসলে মেরে ভাই দস্তুর বুজুর্গ ধনী তো হলেন আল্লাহ, আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব হলো ফকির ইবনে ফকির, মানে ফকিরের বেটা ফকির, ফকিরই ফকির, আর ওই ফকিরে আরেকজনের সমস্যা সমাধান করতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত এটাই করছেন যাতে করে সবাই কিনা বলে আল্লাহ পাকের দিকে দাবিত হওয়ার জন্য মসজিদে আসে, মসজিদের আমলের মধ্যে নিজেকে লাগায়। মেরে ভাই দস্তুর বুজুর্গ ইমানের পরিপূর্ণতায় পৌঁছে, আর ইমানের পরিপূর্ণতার পৌঁছানোর জন্যই রাসূল মক্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে পরিপূর্ণ ইমানের দিকে দাওয়াত দিয়েছেন। মেরে ভাই দস্তুর বুজুর্গ এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন যে ইমানের পরিপূর্ণতার দাওয়াত দিব, ইমানের পরিপূর্ণতায় পৌঁছব, ইমানের মেরে ভাই দস্তুর বুজুর্গ একদম উঁচু স্থানে পৌঁছে যাব দাওয়াত দিতে দিতে। বলে আল্লাহ পাকের বরাতের কথা, আল্লাহ পাকের কুদরতের কথা এত বলবো এত বলবো, বলতে বলতে মেরে ভাই দস্তুর বুজুর্গ এমন হয়ে যায় যে আল্লাহ ব্যক্তিত যা কিছু আছে সব যেন আমার নজরে বিলকুল না থাকে, এক আল্লাহ পাকের বরাতই থাকে, এক আল্লাহ পাকের মহত্বই থাকে, এক আল্লাহ পাকের কুদরতই থাকে। এই ব্যতীত কারো কোনো জিনিস আমার জেহেনে, আমার দিলে, আমার নজরে বিলকুল না থাকে, সব যেন আমার দিল থেকে একেবারেই কেটে গেছে। উনি বলেন যে ভাই দুনিয়ার বুকে আল্লাহ ব্যতীত যা আছে সব হলো মাটির একটা ঢিরা, মানে যেমন নাকি এক জায়গায় মাটির এক স্তূপ, এই মাটির স্তূপ যেমন কিনা আমার কোনো উপকার পৌঁছাইতে পারে না, আমার কোনো ক্ষতি করতে পারে না, উপকার আর অপকারের লাইনে, মেরে ভাই বনার বিগ্রামের লাইনে, এই আল্লাহ ব্যতীত আমি আপনি যা কিছু মনে করতে পারি, চিন্তা করতে পারি, দেখতে পারি, বুঝতে পারি, এই সব উদাহরণ তার চেয়ে একটুও বেশি না, বরঞ্চ হুবহু তার মতোই। উনি বলেন যে রাসূল মক্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আল্লাহ পাকের নাম নেওয়া শিখাইছেন যে কিভাবে নাম নিতে হবে, মানে এমন ভাবে নাম নেওয়া যে আল্লাহ পাকের জাত ও সিফাত, আল্লাহ পাকের বরাত আর মহত্ব, ওনার কুদরত, ওনার ওয়াহদানিয়ত, উনি যে কারণেওয়ালা, ওনার হাতেই যে সব কিছু, উনি যে একমাত্র ক্ষমতা, ওনার ইচ্ছাই যে ইচ্ছা, বলে এই সব কিছু যেন জেহেনের মধ্যে আসে। আর এগুলো আসার পরে মেরে ভাই দস্তুর বুজুর্গ রগ নিশায় স্বর্ণের প্রত্যেকটা মেরে ভাই কি বলে অঙ্গ প্রবঙ্গে শিরায় শিরায় যেন এই কথা উপলব্ধি হয় যে আল্লাহ তাআলা বড়। উনি বলেন হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেরে ভাই আল্লাহ পাকের নাম নেওয়া শিখছেন, মানে যখন নাকি উনি কোরআন শরীফ তেলাওয়াত করতে বসতেন, তো মেরে ভাই কোরআন শরীফ নিতেন আর কোরআন শরীফকে জুমা দিতেন, নিজের কপালে এবং নিজের চোখে রাখতেন আর কি বলতেন, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, আর এটা হলো আমার প্রভুর কালাম, আমার রবের শাহি ফরমান বলে এই কথা চিন্তা ফিকির করতেন। মেরে ভাই দস্তুর বুজুর্গ চিন্তা ফিকির করতে করতে কখনো বেহুশির মতো হয়ে যেতেন, বলেন যে সব কিছু আল্লাহ ব্যতীত মেরে ভাই দস্তুর বুজুর্গ ছোট নজর আসে, এই দুনিয়াতে যা কিছু আছে কিছুই যে মেরে ভাই কিছুই করতে পারে না, এই কথার ইয়াকিন যখন দিলের মধ্যে আসবে তখন আল্লাহ পাকের নাম নেওয়ার আসর কি হবে। বলে সাহাবি, মেরে ভাই দস্তুর বুজুর্গ শাহি মহলে যখন কিনা আল্লাহ পাকের নাম নিচ্ছেন, মানে আল্লাহ পাকের নাম নেওয়ার সাথে সাথে তাদের ওই দরবারের বড় বড় বিল্ডিং গুলো, মেরে ভাই দস্তুর বুজুর্গ বড় বড় যে কি বলে দেওয়ার গুলো সবগুলো ওয়াল গুলো থরথর করে কাঁপতেছিল আল্লাহ পাকের নামের, মেরে ভাই এমন ভাবে ওনাদের রগরিশায় ওনাদের জেহনে ওনাদের ফিকিরের মধ্যে ঢুকছে, সবকিছু ছোট সবকিছু মেরে ভাই দস্তুর বুজুর্গ ওনাদের দৃষ্টি থেকে একদম হিচ যেন কিচ্ছুই নাই। বলেন যে ভাই আল্লাহ ব্যতীত সবকিছু যেন আমার নজর থেকে একদম না থাকে, মাদুম হয়ে যায়, আল্লাহ ব্যতীত অন্য কোনো জিনিস যেন আমার জেহনের মধ্যে নাই থাকে, এই এক ইমান, এই ইমানের মধ্যে উঠানো, এই ইমানের মধ্যে উঠা, এর জন্যই মেরে ভাই দস্তুর বুজুর্গ আমাদের এই মেহনত। উনি বলেন যে ভাই দাওয়াত দিতে ওই স্তরে আমাকে আপনাকে বসতে হবে। দস্তুর বুজুর্গ ইস পুরি কায়নাত কি আসল আসাস ওর উসকা আসল সরমায়া ঈমান কি দৌলত হ্যায়, জব তক ইস কায়নাত কে অন্দর ঈমান কা ইয়ে সরমায়া বাকি হ্যায় উস ওয়াক্ত তক ইয়ে কায়নাত বাকি হ্যায়, লফ্জ লফ্জ ঈমান কা ইতনা তাকতর হ্যায় সাতো জমিন ও আসমান ইসকে উপর রুকে হুয়ে হ্যায়, আল্লাহ কা নাম তো আল্লাহ কা নাম পুরা হ্যায়, আল্লাহ কে নাম কা এক এক লফ্জ ইতনা তাকতর হ্যায় কি আসমান ও জমিন সব রুকে হুয়ে হ্যায়, ইয়ে কায়নাত আপনে বুজুদ মে আল্লাহ কি জাত তো বরাউল বরা হ্যায়, কায়নাত আপনে বুজুদ মে আল্লাহ কে নাম কি মোহতাজ ওর আল্লাহ কে নাম লেনে কি মোহতাজ, আপনে ওজুদ ওর বকা ওর তাহফুজ মে জিব্রাইল মিকাইল ইজরাইল ইয়ে মোহতাজ হ্যায়, আল্লাহ মোহতাজ নেই হ্যায়, আসমান ও জমিন চাঁদ সূরজ সিতারে ইয়ে সব মোহতাজ হ্যায়, আল্লাহ মোহতাজ নেই হ্যায়, কায়নাত কি কোই ভি মখলুক উস ওয়াক্ত তক বাকি হ্যায় জব তক কি আল্লাহ কা জিক্র কর রহি হ্যায়, اور جب اللہ کا ذکر جس دن نہیں کرے گی وہ مخلوق کی موت کا دن ہوگا، درخت کا کوئی پتا سوکھ کر کے اس وقت تک نہیں گرتا جب تک کہ اللہ کا ذکر کرتا رہتا ہے، کوئی جانور اس وقت تک شکار نہیں کیا جاتا یا موت نہیں آتی جب تک کہ اللہ کا نام لیتا رہتا ہے اور ذکر کرتا رہتا ہے، تو ہر مخلوق اپنے وجود میں اللہ کا نام لینے کی محتاج ہے، اللہ محتاج نہیں ہے، ہم اپنے وجود میں اللہ کے نام کے لینے کے محتاج، اللہ ہمارے محتاج نہیں ہے، ساری کی ساری مخلوق اور یہ ساری کی ساری کائنات اس وقت تک ہے جب تک کہ اللہ کا نام لیا جا رہا ہے، اس پوری کائنات میں ساری مخلوق تمام کی تمام گناہوں کے اندر مبتلا ہو، مشرق سے لے کے مغرب تک اور شمال سے لے کے جنوب تک جتنے بھی ہیں سارے کے سارے گناہوں میں ڈوبے ہوئے ہیں، اس گناہوں بھری دنیا کے اندر اگر ایک زبان کے اوپر لفظ اللہ باقی ہے تو خدا کی قسم قیامت نہیں آئے گی، قیامت تو اس دن آئے گی جس دن اللہ کا نام زبان سے اٹھ جائے گا، پھر آسمان و زمین چاند سورج ستارے سب ختم کر دیے جائیں گے، اللہ کے نام کے بغیر اللہ کا عرش آدم بھی باقی نہیں رہے گا، وہ بھی ختم کر دیا جائے گا، سب کچھ ختم کیا جائے گا جب اللہ کا نام نہیں لیا جائے گا، تو اس لیے ہم کو اس دنیا کے اندر اس لیے پیدا کیا گیا، یہ جو سرمایہ ہے یہ جو دولت ہے اس نام کو اتنا لیا جائے اتنا لیا جائے کہ زمین و آسمان کے بیچ میں جو کچھ شکلوں سے ہوتا ہوا نظر آ رہا ہے یہ شکلوں سے ہونے کے بجائے اللہ کے حکموں سے ہوتا ہوا نظر آنے لگے، غلہ زمین نہیں اگا رہی ہے پیدا نہیں کر رہی ہے، نکل رہا ہے زمین سے لیکن پیدا اللہ کرتے ہیں، کسان ایک دانہ ڈالتا ہے جتائی کھدائی بوائی کرنے کے بعد پھر اللہ سے مانگتا ہے کہ اللہ عطا کر دے، اس ایک دانے کو ستر دانے بنانا یہ کسان کا کام نہیں ہے, یہ اللہ کا کام ہے. ماں کے پیٹ سے بچہ پیدا ہوتا ہے, لیکن ماں اپنے پیٹ میں بچے کو بناتی نہیں ہے, بناتے اللہ ہیں, پیدا اللہ وہاں سے کرتے ہیں. تو جو کچھ اس کائنات کے اندر شکلوں سے ہوتا ہوا نظر آ رہا ہے, دوستو اتنی محنت کرنی ہے اس پاک نام کے اوپر, اتنی محنت کرنی ہے, اتنی محنت کرنی ہے کہ جو کچھ کائنات میں شکلوں سے ہوتا ہوا نظر آ رہا ہے, یہ شکلوں سے ہونے کے بجائے سارا کے سارا اللہ کے حکموں سے ہوتا ہوا نظر آنے لگے. اس پوری کائنات کو پیدا کرنے والی ذات تنہا اللہ کی ہے, اور جس صورت سے اس نے تنہا اپنے حکم سے پیدا کیا ہے, اسی صورت سے خدا کی قسم کائنات کی ساری مخلوق کو تنہا اپنے امر سے کھلا پلا رہا ہے اور پرورش کر رہا ہے. উনি বলেন যে ভাই এই যে দুনিয়া টিকে আছে, এই যে আমি আপনি দুনিয়া দেখতেছি জমিন থেকে আসমান এবং আসমানের উপরে আল্লাহ পাকের আরশ পর্যন্ত যা দেখতেছি অথবা না, মানে এই সৃষ্টি জগৎ যা আছে, মানে এই সৃষ্টি জগতের মেরে ভাই দোস্ত বুজুর্গ আসল পুঞ্জি হলো ইমান. যতদিন পর্যন্ত ইমান থাকবে এই সব কিছু থাকবে, যেদিন কিনা ইমান থাকবে না কোনো কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে. বলে আল্লাহ পাকের নাম আল্লাহ আল্লাহ লব্জে আল্লাহ এতই শক্তিশালী যে মেরে ভাই তার উপরেই টেকে আছে আসমান, ওনা এই জাতের এই জাতের নামের উপরে টেকে আছে জমিন, এক কথায় তৃণমূল থেকে শুরু করে একদম আসমান আবাস পর্যন্ত সব কিছু টিকে থাকার মূল হলো এই লব্জে আল্লাহ. আর আল্লাহ বলা মূল হলো মেরে ভাই ইমান. মানে যে আল্লাহ পাকের জাত এবং সিফাত মেরে ভাই দস্তুর বজরগ যতদিন এই নামের আলফাজ জিকির চলতে থাকবে, আলোচনা চলতে থাকবে, ওই অনুযায়ী জিন্দগি চলতে থাকবে, মানুষ ঘটতে থাকবে, দুনিয়ার সব কিছু টিকে থাকবে, যেদিন একদম বললেও না থাকবে না, আল্লাহ তাআলা মেরে ভাই দস্তুর বুজুর্গ সব কিছুকে ধ্বংস করে দিবেন, কোনো কিছুর পরোয়াই করবেন না. মানে হযরত জিবরিল আলাইহিসসালাম মানে উনিও আল্লাহ পাকের নাম লেওয়ার মহতাজ. এমনকি আমরা দেখি আসমান বিশাল আসমান, বলে এই আসমানও আল্লাহ পাকের জিকিরের মহতাজ. আর এই জমিনের দিকে থাকাও মেরে ভাই আল্লাহ পাকের হুকুমের উপরেই নির্ভর করতেছে, ওনার জিকিরের উপরেই নির্ভর করতেছে. আসমান টিকে থাকা যেমন আল্লাহ পাকের জিকিরের উপর নির্ভর করতেছে, জমিন টিকে থাকাও আল্লাহ পাকের জিকিরের উপর নির্ভর করতেছে. উনি বলেন যে যতদিন আল্লাহ পাকের জিকির থাকবে, আসমান থাকবে, জমিন থাকবে, মেরে ভাই জিব্রাইল আর ইসরাফিল আর সব কিছু থাকবে, যেদিন কিনা আল্লাহ পাকের জিকির থাকবে না কোনো কিছুই থাকবে না. উনি বলেন যে গাছের যে একটা পাতা ঝরে, এই পাতানো জলে তখনই ওই পাতানো তখনই শুকিয়ে যায় যখন কিনা আল্লাহ পাকের জিকির আস্তে আস্তে কম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখনই গাছের পাতাটা শুকিয়ে যায় আর তখনই কিনা এই গাছের পাতাটা ধরে যায়. ঠিক তদ্রূপ ভাবে উনি বলেন যে এক না হাইওয়ান জানোয়ার, বলেন যে ওই জানোয়ারটা যে মরতেছে, ওই জানোয়ারটাকে যে মেরে ভাই দস্তুর বজরগ শেষ করে দেওয়া হচ্ছে, ওই জানোয়ারটা তখনই শেষ করে দেওয়া হচ্ছে, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, যখন কিনা আল্লাহ পাকের জিকির থেকে সে বঞ্চিত হয়েছে, আজ গাফেল হয়ে যাচ্ছে, আল্লাহ পাকের জিকির তার বন্ধ হয়ে যাচ্ছে. বলে আল্লাহ পাকের জিকির হলো এই সব কিছুর সজীবতা, মেরে ভাই দস্তুর বজরগ জিকির জীবন বেঁচে থাকার, জীবন টিকে থাকার মহত্তম উপায়. কারণ বলেন যে আমরা সবাই হলো আল্লাহ পাকের জিকিরের মহতাজ, ওই লব্জে আল্লাহ বলার মহতাজ. আল্লাহ তাআলা কিন্তু কারো দিকে কখনো কোন লাইনে মহতাজ নন. বলেন যে যদি নাকি সমস্ত দুনিয়া গুনাহের মাঝে এমন ভাবে লিপ্ত হয়ে গেছে, বলে সমস্ত মানুষ গুনাহের মাঝে একেবারে ডুবে গেছে, আর একজন মানুষ আল্লাহ পাকের জিকির নিচ্ছে, আল্লাহ পাকের আলোচনা করতেছে, তার জবানে কিনা আল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন না. কিন্তু যদি নাকি এমন হয়ে যায় যে একজন লোককেও পাওয়া যাচ্ছে না যিনি কিনা আল্লাহ আল্লাহ বলবেন, অথবা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যে নিজের জিন্দেগিকে করবেন, অথবা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলতেছেন, তখন আল্লাহ তাআলা সব কিছুকে ধ্বংস করে দিবে, এমনকি আসমান আর জমিন তো ধ্বংস হবেই হবে, বলে আল্লাহ পাকের আরশ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, এক কথায় কোনো কিছুই থাকবে না, আল্লাহ থাকবেন আর বাকি সব আল্লাহ তাআলাকে ধ্বংস করে দিবেন. উনি বলেন যে ভাই আমাদেরকে বানানোই হয়েছে এই জন্য যে আল্লাহ পাকের নাম এত নিব এত নিব, আল্লাহ পাকের জাত ও সিফাতের এত আলোচনা করব এত আলোচনা করব, যে ওনার আলোচনা করার ফলে যাতে করে আমাদের জেহানের মধ্যে বদ্ধ পরি ক্ষতিকর হয়ে যায়, জাহান্নামের মধ্যে গেতে যায়, দিলের মধ্যে মেরে ভাই কি হয়ে যায়, একদম স্থায়ী হয়ে যায়, একদম দিলের মধ্যে গেতে যায়, যে আল্লাহ তাআলা তিনি একমাত্র বরাবর মালিক, একমাত্র মহান, একমাত্র ক্ষমতার মালিক। বলেন যে এই কথার যাতে জাহান্নামের মধ্যে ডুবে যায়, দুনিয়াতে যেই যেই জায়গায় হওয়া দেখতেছি, যেই লাইনে হওয়া দেখতেছি, এই সব কিছু হওয়া, এই সব কিছু বনা, এই সব কিছু বিগড়ানো একমাত্র ওনার ইচ্ছায়, ওনার কব্জায় কুদরতে, ওনার ইচ্ছায়, ওনার কুদরতেই হচ্ছে। উনি উদাহরণ দিচ্ছেন যে মেরে ভাই দস্তুর বুজুর্গ একজন কৃষক, জমিনের মধ্যে ফসল ফলায় না, মেরে ভাই দস্তুর বুজুর্গ জমিন কোনো জিনিস উৎপাদন করার ক্ষমতা রাখে না, না জমিনের মধ্যে কোনো জিনিস উৎপাদন করার ক্ষমতা রয়ে গেছে, মানে আল্লাহ তাআলা যদি হুকুম করেন তখনই জমিন থেকে উৎপাদন হয়, যদি আল্লাহ হুকুম না করেন জমিন থেকে কোনো জিনিস উৎপাদন হইতে পারে না, উৎপাদিত হইতে পারে না। আর এই উৎপাদন কারণে ওলা জাত তো আল্লাহ। উনি বলেন যে একটা দানা লাগাইলাম, ওই একটা দানা থেকে সত্তরটা দানা কে দিল? আরে আল্লাহ তাআলাই দিছেন, দেন ওলা জাত তিনি, উনি যদি না দেন তাহলে কেউ দিতে পারবে না। উনি বলেন যে মেরে ভাই মার পেটে বাচ্চা তৈরি হয়, ফলে বাচ্চা তৈরি হওয়ার মধ্যে না মার কোনো দখল রয়ে গেছে, না কোনো বাপের দখল রয়ে গেছে, মেরে ভাই দস্তুর বুজুর্গ বাচ্চা বানাচ্ছেন আল্লাহ, সন্তান বানাচ্ছেন আল্লাহ, সন্তান আদি দিচ্ছেন আল্লাহ, এখানে কারো কোনো দখল বা কারো কোনো ইচ্ছার কোনো দখল নাই। মেরে ভাই দস্তুর বুজুর্গ এক কথায় আমাকে আপনাকে এমন মেহনতই করতে হবে যাতে করে আমার আপনার নজর থেকে আল্লাহ ব্যতীত অন্য কোনো জিনিস থেকে উপকার হয় অথবা অপকার হয় এই সব লাইন গুলো যেহেন থেকে বিলকুল ছুটে যায়, আর দিনের মধ্যে বদ্ধপরিকর হয়ে যায়। হ্যাঁ কারণে ওলা জাত আল্লাহ, হেফাজত কারণে ওলা আল্লাহ, মানে ওনার দিকে যেন মীর ভাই সবাই দাবিত হইতে পারে, ওনার হুকুম দ্বারাই নিজের জিন্দিগি কে পরিণত মীর ভাই সুসজ্জিত করতে পারে, মানে ওই দিকে যাতে সবাই যাইতে পারে, এর জন্য আমাকে এক মহা মেহনত করা দরকার, এক মীর ভাই দস্তুর বুজুর্গ যে কঠিন থেকে কঠিন মেহনত করা দরকার, বড় থেকে বড় কোরবানি করা দরকার, যাতে এই কথার ইয়াকিন বদ্ধপরিকর হয়ে যায়। হযরত সুফিয়ান ইবনে হাসান রহমতুল্লাহ আলাইহ আলম কাইফ মে জোশ মে খড়ে হোকর কে এলান করনে লগে, আব আগর আসমান কো তাম্বে কা বানা দিয়া যায় আর জমিন কো লোহে কা বানা দিয়া যায়, আসমান সে এক কতরা পানি কা না গিরে আর জমিন সে এক দানা গল্লে কা না উগে, ফির ভি মুঝে আপনি পরবরিশ কে বারে মে এক রাই কে দানে কে বরাবর ভি গম নহি হোগা আর না ফিক্র হোগা, ইসলিয়ে কি মেরে অন্দর কা ইয়াকিন ইয়ে হে কি হামারি পরবরিশ বারিশ কে নাজিল হোনে ওয়ালে ইন কতরো মে নহি হে, হামারি পরবরিশ জমিন সে উগনে ওয়ালে গল্লো কে ইন দানো মে নহি হে, বলকি হামারি পরবরিশ খুদা কি কসম সিরফ আর সিরফ আল্লাহ কে হাত মে, ও কেসে পালেগা ও জানতা হে, ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, হাম আপনি তমাম তর মখলুক কো জানতে হে কি হামারি কোন সি মখলুক কিস ওয়াক্ত মে কাহা পর হে আর উসকো কিস কিসম কে কিতনে রিজক কি জরুরত হে, হাম জানতে ভি হে আর আপনি কুদরত সে পৌঁছাতে ভি হে, কালি রাত হো কালা পাহাড় হো কালে পাহাড় কি জড় মে কালি চুটি চল রহি হো, কালি চুটি চল রহি হো কালি রাত মে কালে পাহাড় কি জড় মে চলনে ওয়ালি ইস কালি চুটি কে চলনে কি ওয়জে সে ইসকে পেরো কে উঠানে আর ধরনে মে জো হরকত হো রহি হে আল্লাহ ও আল্লাহ হে কি আরশে আজম সে ইস চুটি কে পেরো কি হরকত কো ভি দেখ রাহা হে, সারি কে সারি মখলুক আল্লাহ কি নজর কে সামনে হে, وَقَائِمٌ مِنْ دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ, اے انسان یہ جانور کیا اپنا رزق اپنے سر کے اوپر لادے لادے گھومتے ہیں, اللہ اپنی قدرت سے ان کی ضرورت کے وقت میں انہیں رزق دیتا ہے, وہی اللہ تجھے بھی پالتا ہے, وہی اللہ تیرا بھی رب ہے اور وہی اللہ تیرے ماں باپ کا رب ہے اور وہی اللہ تیرے بیوی بچوں کا رب ہے اور وہی اللہ تیری بیوی کے پیٹ میں جو بچہ بن رہا ہے اس کا پروردگار بھی وہی اللہ ہے, رب العالمین ہے, رب السماوات والارض ہے, مشرق سے لے کے مغرب تک اور شمال سے لے کے جنوب تک چرندے پرندے درندے چوپائے دوپائے حشرات الارض برسات کے زمانوں میں بلب کے نیچے پیدا ہونے والے لاکھوں کیڑے اور مکوڑے ان کو پیدا کرنا ان کو رزق دینا اور ان کو اتنی دیر کے لیے پالنا খুদা কে কসম সিফ ওর সিফ আল্লাহ কে হাত বলেন যে সুফিয়ান ইবনে হাসান রহমাতুল্লাহ আলাইহি একবার ওনার উপরে আল্লাহ পাকের জাত ও সিফাতের পূর্ণ আস্থার এক কাইফিয়ত তৈরি হয়ে গেছে, অবস্থা সৃষ্টি হয়ে গেছে। এমন ভাবে এই কথার ইয়াকিনে মেরে ভাই এক সাপ ওনার উপরে পড়ছে যে ওই সাপের উপর পড়ার ফলে উনি কি বলতেছেন যে উনি বলতেছেন যে যদি নাকি জমিন থেকে একটা শস্য উৎপাদন না হয়, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি বর্ষিত না হয়, তবু আল্লাহ তাআলা আমাকে আমার যে রিজিক তিনি নির্ধারণ করছেন ওই রিজিক তিনি দিবেনই দিবেন, এতে কোন রকমের সন্দেহ আমার দিলে একটু থেকে একটুও নাই। তিনি আমার এমন মহান সত্তা, এমন পাল্লেওয়ালা, এমন দেনেওয়ালা, এমন রিজিক পৌঁছানেওয়ালা, এই ব্যাপারে আমার দিলের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। উনি বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মানা হুনু কেনই পারবেন না, তিনি নিজেই তো ঘোষণা করতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফী কিতাবিম মুবীন। বলে দুনিয়ার বুকে যত প্রাণী রয়ে গেছে, যত চলমান রয়ে গেছে, ছোট থেকে ছোট হোক, বড় থেকে বড় হোক, সমস্ত প্রাণীর রিজিক একমাত্র আল্লাহ পাকের, একমাত্র বানানেওয়ালা যেমন তিনি, হেফাজত করানেওয়ালা যেমন তিনি, এর জীবনে যা কিছু প্রয়োজন রয়ে গেছে সব কিছুর প্রয়োজন মিটানেওয়ালা যাক একমাত্র আল্লাহ তাআলা। উনি বলেন যে আল্লাহ তাআলা জানেন কে কোন অবস্থায় স্থায়ী অস্থায়ী অবস্থায় আছেন, যেমন জানেন তেমনি ভাবে ওনার কাছে তিনি রিজিক পৌঁছাচ্ছেন। বলে জানেওয়ালাও তিনি, পৌঁছানেওয়ালাও তিনি। বলে আল্লাহ তাআলা আরশে থেকে সব কিছুকে দেখতেছেন, কোন জিনিস ওনার দেখার থেকে আড়াল নয়, কোন জিনিস ওনার দেখা থেকে কোন জিনিসকে লুকায় রাখতে পারে না। উনি উদাহরণ দিচ্ছেন, বলে যদি নাকি এমন হয়ে যায় আমাবস্যা রাত্রিতে অন্ধকার কানা থেকে অন্ধকার থেকে অন্ধকার রাত্রিতে কালো থেকে কালো পিপীলিকা ওই কালো পাহাড়ের জীব নিচে, বলে ওই পাথরের নিচে যে কি করতেছে কালো পিপীলিকা চলতেছে, আল্লাহ তাআলা তার চলার অবস্থাকে দেখেন, তার পায়ের আওয়াজ যে হচ্ছে সে যে পাও তুলতেছে, এই পাও তোলাটাকে ফালানোটাকে মানে এই উঠানো আর নামানোর অবস্থাটাকে আল্লাহ তাআলা দেখেন, শুনেন, জানেন তার দিলের কি অবস্থান। বলে আল্লাহ তাআলা তাকেও জানেন। মেনে ভাই দোস্তর বুজুর্গ তার কি চাহিদা, তার কি প্রয়োজন সব কিছুকে আল্লাহ তাআলা তিনি কি করতেছেন, বলে তার যা প্রয়োজন সব কিছুকে আল্লাহ পূর্ণ করতেছেন। উনি বলেন সব কিছু আল্লাহ পাকের সৃষ্টিতে, সব কিছু আল্লাহ পাকের নজরে, কোন জিনিস আল্লাহ পাকের নজর থেকে গায়েব না, সেই সাধারণ থেকে সাধারণ, ছোট থেকে ছোট আর বড় থেকে বড়, মানে সব কিছু আল্লাহ পাকের নজরে, হযরত জিবরীল আলাইহিস সালাম থেকে শুরু করে ছোট থেকে ছোট মেরে ভাই দস্তুর বুজুর্গ সব কিছু আল্লাহ তাআলা তিনি বলেন। হে মানুষ তুমি কি দেখো না ওয়াকাইম মিন দাব্বাতিন, মানে জমিনের পক্ষে কত এমন প্রাণী রয়ে গেছে যারা কিনা তাদের রিজিক তারা কাঁধে করে নিয়ে যাইতে পারে না এক জায়গা থেকে আরেক জায়গায়, আরে তাদের রিজিকের জিম্মাদারি আমি নিচ্ছি। হে মানুষ এত দুর্বল থেকে দুর্বল প্রাণী, মানে তাদের রিজিকের জিম্মাদারি আমি নিচ্ছি, তাদেরকে খানা খাওয়াচ্ছি আমি, তাদের প্রয়োজন আমি মিটাচ্ছি, আর তোমার প্রয়োজনটাকে আমি মিটাবো না, আরে তোমার প্রয়োজনও আমি মিটাচ্ছি যেমন কিনা তাদের প্রয়োজন আমি মিটাচ্ছি, তাদের রিজিক যেমন আমি দিচ্ছি তোমার রিজিকও আমি দিচ্ছি। মানে তিনি হলেন রব্বুল আলামিন, সমস্ত জাহানের একমাত্র পালনেওয়ালা। মানে যে তিনি হলেন এমন রব যিনি নাকি না একদম বড় থেকে বড় প্রাণী, ছোট থেকে ছোট প্রাণী, যা কিছু দুনিয়ার পক্ষে আছে সবার পালনেওয়ালা, সবার প্রয়োজনকে মেটানেওয়ালা, সবার জরুরতকে জাননেওয়ালা, দেখনেওয়ালা। উনি বলেন যে ভাই বর্ষার সিজনে অথবা যখন নাকি বৃষ্টি হয় তখন জমিনের বুকে থেকে কিছু ছোট ছোট উদ্ভিদ প্রাণী এমনও বাহির হয় যেগুলো নাকি মেরে ভাই যাদের জীবনও খুব লম্বা না, অল্প সময়েরই জীবন হয়, জমিন থেকে বাহির হয় আবার মেরে ভাই কয়েকদিন পরে শেষ হয়ে যায়। পরে ওই সমস্ত ছোট থেকে ছোট কীট পতঙ্গ অথবা প্রাণী, বলে এই সব কিছু রিজিক দাতাও আল্লাহ তাআলা। মেরে ভাই দস্তুর বুজুর্গ তাদের বানানোরা যেমন যেমন তিনি, তাদের রিজিক দেনেওয়ালা জাত তিনি। বলে এই কথার দিল আস্থার বিশ্বাস যাতে আমার আপনার দিলের মাঝে আসে এবং মজবুত থেকে মজবুত হয়, এর জন্য এক জবরদস্ত মেহনত, এর জন্য মেরে ভাই দস্তুর বুজুর্গ বেশি থেকে বেশি আলোচনা দাওয়াত দেওয়া দরকার। দোস্তর বুজুর্গ সারি কায়নাত কে অন্দর ফেলি হুই তমাম তর মখলুক কো আল্লাহ রব্বুল ইজ্জত কে সামনে অন্ধেরা হো যা উজালা হো, আল্লাহ তো ও আল্লাহ হে জেসে অন্ধেরে মে উজালে মে দেখনা জানতা হে উসে সূরজ সে অন্ধেরে মে ভি দেখনা জানতা হে, কোই মখলুক আল্লাহ কি কিসি লমহে ভি উজল নহি হে, হর মখলুক উসকি নজর কে সামনে হে, اور کس مخلوق کو کتنا رزق ہے وہ اپنی قدرت سے پہنچاتا بھی ہے. حضور صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا دو چیزیں ایسی ہیں کہ جن سے انسان کو مفر نہیں ہے. آدمی اپنے آپ کو لوہے کے صندوق کے اندر بند کر لے, ہوا تک پاس ہونے کا راستہ نہ ہو, لیکن جب موت کا وقت آئے گا تو اسرائیل کا ہاتھ اس صندوق کے اندر بھی پہنچ جائے گا, وہ صندوق رکاوٹ نہیں بن پائے گا. اسی کے ساتھ ذکر فرمایا دوسری چیز کا کہ جب رزق کا وقت آئے گا تو جتنا رزق مقدر ہے وہ رزق بھی اس صندوق کے اندر پہنچ جائے گا. جیسے اللہ اپنی قدرت سے موت پہنچائیں گے, اسی صورت سے اللہ اپنی قدرت سے رزق پہنچائیں گے. کوئی چیز ہمارے اور آپ کے لیے تو حجابات اور یہ روڑے ہو سکتے ہیں اور دیواریں ہو سکتی ہیں, مگر اللہ وہ اللہ ہے کہ جس کے لیے کوئی پردہ پردہ نہیں ہے, کوئی حجاب حجاب نہیں ہے. ہر مخلوق پیدا ہونے کے بعد ہر لمحہ اللہ کے قبضے قدرت کے اندر ہے, وہ مخلوق اللہ کے قبضے قدرت کے اندر ہے, اور اس مخلوق کے اندر کی جو صفات ہیں وہ بھی اللہ کے قبضے قدرت ہیں, قبضے قدرت میں ہیں. جب تک چاہیں اس مخلوق کو باقی رکھیں اور جب چاہیں اس مخلوق کو ختم کریں, جب تک چاہیں اس مخلوق کے اندر کی صفات کو باقی رکھیں اور جب چاہیں اس مخلوق کے اندر کی صفات کو ختم کر دیں. مخلوق باقی رہے صفات ختم ہو جائیں, آنکھ رہے آنکھوں کی روشنی ختم ہو جائے, اللہ کی قدرت میں ہے. جب تک چاہیں چاند کو روشن رکھیں اور جب چاہیں چاند کی روشنی کو ختم کر دیں گہن کے ذریعے سے, جب چاہیں سورج کو روشن رکھیں اور جب چاہیں سورج کے روشنی کو ختم کر دیں, تو پورا قبضہ ہے. ذرے ذرے پر اس کائنات کی اللہ کا قبضہ ہے, کوئی ایک چیز ایک لمحے کے لیے بھی اللہ کے قبضے قدرت سے باہر نہیں ہے. ہمارا وجود سر سے لے کے پیر تک ایک ایک لمحہ ہر حرکت و سکون اس کے اوپر اللہ کا قبضہ ہے. ہماری جسم کے اندر رگوں میں دوڑنے والے خون کا ایک ایک قطرہ اللہ کے امر کے تابع ہے. اللہ خون کے جس قطرے کو جہاں پر چاہے روک دے اور وہیں سے انسان کا جسم بیکار ہو جائے. ہر لمحہ جس صورت سے ہمارے وجود پر اللہ کا قبضہ ہے, اسی صورت سے اس پوری کائنات کی تمام تر مخلوق چھوٹی بڑی ہر مخلوق کی ہر حرکت و سکون کے اوپر اللہ کا قبضہ ہے. حضور صلی اللہ علیہ وسلم ہجرت کی رات میں آپ کے گھر کو ننگی تلواروں سے گھیرا گیا تھا, اور طے یہ ہوا تھا مشورے میں کہ رات کے پچھلے پہر جب حضور صلی اللہ علیہ وسلم اپنے گھر سے باہر نکلیں گے بیت اللہ شریف جانے کے لیے عبادت کے واسطے, تو ساری تلواریں آپ کے اوپر پڑیں گی اور نعوذ باللہ آپ کا کام تمام ہو جائے گا. یہ طے ہوا مشورے میں ننگی تلواروں سے آپ کا گھر گھیر لیا گیا. اللہ تو اللہ ہے, اللہ رب العزت نے حضور صلی اللہ علیہ وسلم کو خبر دے دی, اے اللہ کے رسول آپ کے گھر کو گھیرا گیا ہے, ننگی تلواروں سے گھر گھیرا ہوا ہے, ارادہ یہ ہے کہ جب آپ نکلیں گے تو آپ کے اوپر تلواروں سے حملہ کر دیا جائے گا. لیکن اے اللہ کے رسول آپ گھبرائیں نہیں, آپ تو معمول کے مطابق نکلیے اور یاسین شریف پڑھتے ہوئے نکلیے. وجعلنا من بین ایدیہم سدا ومن خلفہم سدا فاغشیناہم فہم لا یبصرون. نکلیے, اللہ حکم دے رہے ہیں, بتا بھی رہے ہیں, نکلیے, ان کے کوئی خوف کرنے کی ضرورت نہیں. حضور صلی اللہ علیہ وسلم نے دونوں ہاتھوں میں مٹی اٹھائی اور ان کے درمیان سے وجعلنا من بین ایدیہم سدا ومن خلفہم سدا فاغشیناہم فہم لا یبصرون. پڑھتے ہوئے مٹی پھینکتے ہوئے, وما رمیت اذ رمیت ولکن اللہ رمى, مٹی پھینکتے ہوئے ان کے سروں کی طرف حضور صلی اللہ علیہ وسلم قرآن کی آیت پڑھتے ہوئے, وجعلنا من بین ایدیہم سدا ومن خلفہم سدا فاغشیناہم فہم لا یبصرون. نکل گئے, حضور صلی اللہ علیہ وسلم نکل گئے. اب یہ ننگی تلواریں لیے ہوئے کھڑے ہیں کہ کب نکلیں اور کب وار کریں ہیں اور کب مسئلہ حل ہو, قصہ پاک کر دیا جائے. کافی دیر گزر گئی تو شیطان لائن آیا اور ان سے پوچھنے لگا کہ کاہے کے لیے کھڑے ہو یہاں. تو ان لوگوں نے کہا کاہے کے لیے کھڑے, ارے آج تو قصے پاک کر دینا ہے, آج تو بچ کے نکل ہی نہیں سکتے, طے کر لیا ہے ہم نے. تو اس نے کہا کیا تم قصہ پاک کرو گے, وہ تو نکل بھی گئے, تم تلواریں تانے کھڑے رہے اور وہ تمہاری کھوپڑی میں مٹی ڈال کے گئے ہیں, اپنا سر جھاڑو. سر جھاڑا تو مٹی کی نے لی. اب سارے کے سارے حیرت میں کہ کیا قصہ ہو گیا, ہم آنکھیں پھاڑے کھڑے رہے, تلواریں تری ہوئی ہیں, نیند بھی نہیں آئی ہے, کدھر سے نکل گئے؟ ارے تم نے دیکھا, تم نے دیکھا, ہر ایک دوسرے سے نہیں, کسی نے نہیں, انہوں نے نکل گئے, مٹی ڈال کے گئے. اللہ رب العزت نے دوستو اپنی قدرت دکھلائی کہ اے انسان, اگر ہم تیری آنکھوں میں روشنی دینا جانتے ہیں تو اپنے حبیب کی حفاظت کے لیے تیری آنکھوں کی روشنی کو ختم کر دینا بھی جانتے. کتنے دیکھو گے, کہاں تک دیکھو گے؟ تمہاری آنکھوں کی نکلنے والی روشنی کے ایک ایک شعاع کے اوپر ہمارا قبضہ ہے. ہم جہاں تک چاہیں گے وہاں تک دیکھو گے, اور جہاں تک نہیں چاہیں گے نہیں دیکھو گے. اللہ رب العزت نے اپنی قدرت کا مظاہرہ فرمایا کہ جو کچھ اس دنیا کے اندر ہے, صرف تمہاری آنکھیں نہیں, تمہارے ہاتھ پیر, اعضاء اور جوارے, تمہارا دل, دماغ, جگر, تمہارے جسم کے اندر سر سے لے کے پیر تک کے سارے اعضاء اور جوارے, ہر لمحہ اللہ کے امر کے تابع ہے. اللہ کا پورا نظام تمہارے جسم کے اوپر چل رہا ہے, اسی صورت سے اس پوری کائنات کے اوپر چل رہا ہے. বলেন যে সমস্ত জগতে যত মাখলুকাত রয়ে গেছে, যত সৃষ্টি জগৎ রয়ে গেছে, যত প্রাণী রয়ে গেছে, যত মেরে ভাই দোস্তর বুজুর্গ এক কথায় যা কিছু রয়ে গেছে, সমস্ত মাখলুক সদা সর্বদা মেরে ভাই আল্লাহ পাকের সামনে. বলে আল্লাহ পাকের জন্য কোনো অন্ধকার আর আলো নাই. বলে উনি অন্ধকারের মধ্যে যেমন দেখেন আলোতেও তিনি তেমনই দেখেন. আর যখন সবাইকে দেখেন, বিদায় সবার যা প্রয়োজন, সবার যা রিজিক, তা তিনি পৌঁছাইয়ে দেন. পৌঁছাইতে ওনার কোনো ব্যাগ পাইতে হয় না, কারণ তিনি একমাত্র ইচ্ছার মালিক, ওনার ইচ্ছাটাই যথেষ্ট. তুমি যখন চান তো মেরে ভাই দোস্তর বুজুর্গ হয়ে যায়. উনি বলেন যে ভাই তুই জিনিস থেকে কেউ বাঁচতে পারে না, ইচ্ছায় আর অনিচ্ছায় তাকে ওই জিনিস নিতেই হবে, ওই জিনিসে পৌঁছতেই হবে, ওই জিনিস তাকে বক্ষণ করতেই হবে, ব্যবহার তাকে করতেই হবে. এখনো মেরে ভাই তার মৃত্যু, মানে মানুষ যদি মৃত্যু থেকে বাঁচতে থাকে, আর বাঁচতে থাকতে কিনা এমন জায়গায় এসে গিয়ে আশ্রয় নেয় যেটাকে বলা হয় দুর্গ. বলে ওই দুর্গের মধ্যে যেখানে কোনো রাস্তা নাই, যেখানে কোনো ছিদ্র নাই, নিশ্চিত্র দুর্গ, বলে যেখানে কোনো রাস্তা নাই, পাত নাই, দরজা নাই, কুয়া নাই, বলে আল্লাহ তাআলা ওইখানেও তার মৃত্যুকে, তার মৌতকে তার জন্য পৌঁছানেই পৌঁছাইবেন. যেমন মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না, বাঁচার কোনো তার রাস্তা নাই, এমনি ভাবে তার রিজিক থেকেও সে বাঁচতে পারবে না. তার রিজিক তাকে বক্ষণ করতেই হবে, গ্রহণ করতেই হবে, তার রিজিক তাকে নিতেই হবে. এই দুই জিনিসটা, এই দুটা জিনিস আল্লাহ পাকের অটল ফয়সালা, একদম মেরে ভাই দোস্তব নিশ্চিত ফয়সালা, এই ফয়সালা থেকে কেউ বাঁচতে পারবে না. উনি বলেন যে ভাই সবকিছু আল্লাহ পাকের কুদরতের কবজার মধ্যে রয়ে গেছে, কোন জিনিস আল্লাহ পাকের ফয়সালার ঊর্ধ্বে না, সবকিছু আল্লাহ পাকের ফয়সালার আন্ডারে, সবখানে আল্লাহ পাকের ফয়সালাই চলে, আল্লাহ পাকের ইচ্ছাই চলে, কোথাও আল্লাহ পাকের ফয়সালার ঊর্ধ্বে কিছুই চলতে পারে না. বলে মানুষ যে মেরে ভাই দোস্তর বুজুর্গ দুনিয়াতে চলাফেরা করে, সবকিছু আল্লাহ পাকের কবজায়, কুদরতের মধ্যেই মেরে ভাই. বলেন এমন কি হার জিনিস যেমন আল্লাহ পাকের কবজায়, কুদরতের মধ্যে হার জিনিসের মধ্যে যে গুণটা রয়ে গেছে, উপকারের লাইনে হোক অথবা উপকারের লাইনে হোক, এই গুণের বহির প্রকাশ আল্লাহ পাকের কবজায়, কুদরতের মধ্যে. এমন না যে মেরে ভাই দোস্তর বুজুর্গ যদি আল্লাহ তাআলা না চান তাহলে ওই গুণের বহির প্রকাশ ঘটবে, অথবা আল্লাহ তাআলা যদি চান তাহলে ওই গুণের বহির প্রকাশ ঘটবে না. বলে আল্লাহ পাকের হুকুমের মহতাজ, সব কিছু সদা সর্বদা, বলে সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের কবজায়, কুদরতের মধ্যে. বলে উনি বলেন যে যেমন নাকি চোখ, মানে এই চোখ দেখবে যখন আল্লাহ তাআলা চান, এই চোখের আলো তিনিই দিবেন, আর এই আলো দিয়ে দেখবে সে যতটুকুই যতটুকু তিনি চান, যতটুকু তিনি চাইবেন না এই চোখ দিয়ে সে দেখতে পারবে না। যেমন আল্লাহ তাআলা চোখকে দিচ্ছেন, চোখের আলোকও দিচ্ছেন, এই চোখের আলোকে ব্যবহার কতটুকু করবে, কতটুকু সীমায় কি দেখবে না দেখবে সব আল্লাহ তাআলা নির্ধারণ করছেন। বলি বলেন যে ভাই চাঁদের মাঝে আলো দিচ্ছেন আল্লাহ তাআলা, কিন্তু এই আলো বহিঃপ্রকাশ ঘটবে যখন আল্লাহ তাআলা চান। যদি না চান তাহলে চন্দ্র সূর্য চন্দ্র গ্রহণ লাগে, সূর্য গ্রহণ লাগে, বলে আলো বিহীন হয়ে যায়, আলো খতম হয়ে যায়। ছোট মেরে ভাই, যেটাকে আমরা ছোট বলতে গেলে যতটুকু ছোট বলতে পারি ওই ছোট জিনিসটি যেমন আল্লাহ পাকের কুদরতের কব্জা রয়ে গেছে, মেরে ভাই শক্তি ওনার ইচ্ছাই ব্যবহৃত হচ্ছে, বড় থেকে বড় এমনকি মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাথা থেকে চুলের চুলের গোড়া থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ক্ষমতা চলতেছে আল্লাহ পাকের, হুকুম চলতেছে আল্লাহ পাকের। তিনি যদি চান তাহলে এই জিনিসটা চলবে, তিনি যদি না চান তাহলে এই জিনিস ব্যবহৃত হবে না। এমনকি মানুষের শরীরে যে রক্ত চলাচল করে শিরায় অপশিরায়, মেরে ভাই বলেন এই রক্তের প্রত্যেকটা বিন্দুর মধ্যে প্রত্যেকটা ফোঁটার মধ্যে ক্ষমতা আল্লাহ পাকের, ইচ্ছা আল্লাহ পাকের, হুকুম চলতেছে আল্লাহ পাকের। আর মেরে ভাই এই প্রত্যেকটা রক্ত আল্লাহ পাকের মহতাজ, তিনি যখন চাইবে তখনই কিনা রক্ত চলাচল করবে, তিনি যদি না চান তাহলে মেরে ভাই এই রক্ত চলাচল করবে না। আর রক্ত যদি না চলাচল করে তাহলে এই অঙ্গটা বলতে গেলে বেকার হয়ে যাবে, এই অঙ্গটা মেরে ভাই থেকেও যেন নাই, এই অঙ্গ মেরে ভাই ক্ষমতা আর বহি প্রকাশ করবে না। উনি বলেন যে ভাই দুনিয়াতে যত জিনিস হয়ে গেছে প্রত্যেকটা জিনিসের অবস্থান অথবা মেরে ভাই চলাফেরা অথবা নকল হরকত সবকিছু আল্লাহ পাকের হুকুমে। তিনি যদি চান তাহলে চলবে, তিনি যদি চান তাহলে স্থির থাকবে, ওনার উপরই একমাত্র ভরসা। মানে চলনেওয়ালা চলবে ওনার ইচ্ছায়, স্থির থাকনেওয়ালা স্থির থাকবে ওনার ইচ্ছায়। যদি তিনি না চান তাহলে চলনেওয়ালা চলবে না, স্থির থাকনেওয়ালা স্থির থাকতে পারবে না। উনি ঘটনা উল্লেখ করতেছেন, বলে রাসূলুল্লাহ মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা হিজরত করলেন তো হিজরতের রাতের ঘটনা উল্লেখ করতেছেন। অর্থাৎ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সবটি আল্লাহ পাকের হুকুমে ব্যবহৃত হয়, এই উনি উদাহরণ দিচ্ছেন। বলে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুল ফয়সালা, এইটা হলো অটল ফয়সালা, তিনি যা চান তাই হয়, ওনার ফয়সালার বিরুদ্ধে কিচ্ছু হয় না, কেউ কিছু করতেও পারে না, ক্ষমতাও রাখে না। এই কথার বহিঃপ্রকাশ এখানেই ঘটবে। মানে একদিকে কাফের নামের ভাই দস্যুর বুজুর্গ মনস্থ করলো, সিদ্ধান্ত করলো যে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে মানুষকে নিষ্কৃত দেওয়ার জন্য কি করা যায়। সবাই মিলে পরাশ্রান্ত করলো যে ঠিক আছে, রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক, নাউজুবিল্লাহ। এই সিদ্ধান্ত করে বলেন যে সমস্ত কবিলা থেকে বংশ থেকে গোত্র থেকে লোকজনদেরকে নিয়ে আসা হলো, আর মেরে ভাই জওয়ানদেরকে নাঙ্গা তরবারি দিয়ে চতুর্দিক থেকে দাঁড়া করায় দেওয়া হলো, যে যখনই কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ বেলায় বাইতুল্লাহতে যাবেন ইবাদত করার জন্য, আর একযোগে হামলা করা হবে আর ওনাকে শেষ করে দেওয়া হবে, তাহলে সমস্ত পেরেশানি সমস্ত আফত মেরে ভাই দস্তুর বুজুর্গ খতম হয়ে যাবে। এই এক মনস্থ করে সবাই একজোটে মেরে ভাই নাঙ্গা তরবারি নিয়ে একদম ভালোভাবে নজর ওই ঘরের দিকে, কখন রসুল্লাহ বাহির হবেন। এদিকে আল্লাহ তাআলা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন যে নবীজি তারা কিনা ফয়সালা করছে, এই তারা কিনা এই সিদ্ধান্ত করছে, কিন্তু তাদের সিদ্ধান্ত বহাল থাকবে না, তাদের সিদ্ধান্ত কার্যকর হবে না। আপনি এই সমস্ত সিদ্ধান্ত এই সমস্ত চিন্তা ফিকির আর এই সমস্ত অবস্থান দেখে প্রভাবিত হবেন না। আপনাকে আমি হুকুম করতেছি আপনি কিনা তাদের মাঝখান দিয়ে বাহির হয়ে যান, আর বাহির হইতে গিয়ে আপনার মুখে সূরা ইয়াসিনের প্রথম অংশের কিছু আয়াতগুলো আপনি তেলাওয়াত করে থাকবেন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কিনা একদম নাঙ্গা তরবারি নিয়ে খাড়া রইছে, আর রাসূলুল্লাহ তাদের মাঝখান দিয়ে চলে যাচ্ছেন, মুখে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ইলা আখিরিল আয়াত। মানে এই আয়াত শরীফ পর্যন্ত মেরে ভাই পড়তে পড়তে এই সূরা ইয়াসিনের প্রথম থেকে কিছু আয়াত পড়তে পড়তে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, আর আল্লাহ তাআলা হুকুম করলেন যে মাটি নেন, বলে মাটি নিয়ে ধুল নিক্ষেপ নিক্ষেপ করুন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিক্ষেপ করতেছেন, বলে তাদের মাথার উপরে গিয়ে পড়তেছে। আল্লাহ তাআলা বলতেছেন আমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আরে আপনি নিক্ষেপ করেন নাই, নিক্ষেপ করনে ওয়ালা হলো আল্লাহ। আল্লাহ যদি নিক্ষেপ করে তাহলে মেরে ভাই লক্ষ্যবস্তু হি লক্ষ্যবস্তুতে পৌঁছবেই পৌঁছবে। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন মাটি নিক্ষেপ করুন, আর মাঠে কিনা প্রত্যেকের মাথার উপরে গিয়া বলল, মেরে ভাই সবাই তাকাই রইল কখন বাহির হবে, কখন বাহির হলেবে। ওইদিকে শয়তান লাইন আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপর লানত বর্ষিত হোক। বলে সে কিনা এসে জিজ্ঞাসা করলো, খারি রইছো কেন, আরে কিসের অপেক্ষাগারে রইছো? বলে কেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির হবেন, আর বাহির হলে একযোগে হামলা করব, সমস্যা সমাধান হয়ে যাবে, আমাদের আর কোনো বিপদ থাকবে না, সমস্যা থাকবে না। বলে তোমরা কি যে বলো না, তিনি তো কত আগেই চলে গেছে, আরে তোমাদের কি কোনো খবর আছে, তিনি যাওয়ার সময় তোমাদের মাঠের মাথার মধ্যে তো মাটিও নিক্ষেপ করে গেছে, আরে বালু নিক্ষেপ করে গেছে। সবাই কিনা মাথার মাঝে জ্বালা আরম্ভ করলো, দেখলো ঠিকই মাথা থেকে জর্জর করে বালু পড়তেছে। মেরে ভাই দস্তুর বুজুর্গ বলেন যে চোখ থাকবে ঠিকই, কিন্তু যদি না চান তাহলে এই চোখ দিয়ে কি সব দেখে নিবে? না না, কশিন কালেও না মেরে ভাই দস্তুর বুজুর্গ বলেন যে তোমার যে মানুষ তোমার চোখটাকে যেমন আমি দিছি, এই চোখের মধ্যে আলো আমি দিছি, আবার এই আলোটা কতটুকু দেখবে তাও নির্ধারণ আমি করছি, এমন নয় যে এই চোখ দিয়ে অনেক দূর দেখে নিবে আবার কাছে। বলে আমি যদি চাই তাহলে দেখবে, আমি যদি না চাই দেখবে না, যতটুকু দূরত্ব দেখবার জন্য আমি মনস্থ করছি সে অতটুকু দূরত্বই দেখবে, ইয়ার বাহিরে দেখবে না। বলেন যে ভাই আমার আমার হাত তখনই চলবে যখন আল্লাহ তাআলা চান, আমার হাতে যদি আল্লাহ তাআলা না চান চলার জন্য তাহলে আমার হাতও ব্যবহৃত হবে না। এক কথা মেরে ভাই দস্তুর বুজুর্গ আল্লাহ জাল্লা জালালুহু আম্মা রাবাদহু, উনি যখন চাইবেন তখনই সবকিছু মেরে ভাই কার্যকর হবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত। তিনি যদি না চান তাহলে কোনো জিনিস মেরে ভাই কি হবে না, বলে থাকবে ঠিকই কিন্তু ব্যবহৃত হবে না। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেমন আল্লাহ পাকের হুকুমের মহতাজ, এমনি ভাবে সমস্ত কায়নাত একদম সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ পাকের হুকুমের মহতাজ। দোস্ত আর বুজুর্গ, আল্লাহ রাব্বুল ইজ্জত কাদির মুতলক, উসে কিসি ভি লামহা কিসি চিজ কে বানানে ওর বিগাড়নে মে, ইজ্জত ওর সরবরন্দি কে দেনে মে ওর জিল্লত ওর রুসওয়াই কে গড্ঢে মে ফেক দেনে মে আল্লাহ কো কিসি চিজ কি জরুরত নাহি হে। আল্লাহ কা আমর হি ওজুদ হে, জো চাহতা হে আপনে আমর সে করতা হে, কিসি কে মুহতাজ নাহি, সারি কি সারি কায়নাত উসকি মুহতাজ হে। ও চাহে তো গিদাওয়ো কে জরিয়ে সে পেট ভরে, ওর ও চাহে তো আপনে জিক্র কে জরিয়ে সে পেট ভরে। হাদিস কে আন্দর জব ইয়াজুজ মাজুজ কা জামানা আয়েগা আর ঈমান ওয়ালে আপনে ঈমান কো বাঁচানে কে লিয়ে পাহাড়ো কি খো মে চলে জায়েঙ্গে, ওয়াহা জব জব ইনহে ভূখ আর পিয়াস লাগেগি তো ইয়ে তীসরা কলমা পড়েঙ্গে, سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم, یہ تیسرا کلمہ پڑھیں گے اور اللہ پاک تیسرا کلمہ پڑھنے کی برکت سے ان کا پیٹ بھر دیا کریں گے, بغیر کھائے ہوئے اللہ اپنے قدرت سے دکھائیں گے, اے انسان اگر ہم تجھے غلوں کے ڈھیروں کے اوپر پالنا جانتے ہیں তো আপনি খলিল ইব্রাহিম কো আগ কে শোলো কে অন্দর ভি পালনা জানতে। দুনিয়া সমঝ রহি থি কি জব ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম আগ মে ডালে গয়ে তো দুনিয়া তো ইয়ে সমঝ রহি থি কি ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম কি রাখ ভি নাহি মিলেগি, আর খত খুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম ফরমাতে হ্যায় নারে নমরুদ কে অন্দর জিতনে দিন মেরি জিন্দগি কে গুজরে হ্যায় ایسی راحت کے دن مجھے دوبارہ زندگی میں کبھی نصیب نہیں ہوئے, سب تو سمجھ رہے تھے کہ گئے لیکن اللہ رب العزت جو غلے کے بوروں پر اور ڈھیروں کے اوپر پالنا جانتا ہے وہ اپنے ابر سے آگ کے شولوں کے اندر بھی پالنا جانتا ہے, پرورش اللہ کے ہاتھ میں ہے, جس نے ماں کے پیٹ کے اندر بغیر کسی غلے اور جنس کے اپنی قدرت سے پالا ہے وہی اللہ دنیا کے پیٹ کے اندر بھی اپنی قدرت سے پال رہا ہے, کیسی قدرت والا, اور وہی کھانے کے بعد جو ایک لقمہ ہمارے حلق سے نیچے اترتا ہے, کبھی ہم نے سوچا ہے کہ کیسی قدرت کا تصرف ہوتا ہے اللہ رب العزت کا, اس ایک لقمے کے بارے میں ہے حدیث کے اندر, یہ لقمہ جب حلق سے نیچے اترتا ہے تو اللہ کی بارگاہ میں سجدہ ریز ہو کر کے پوچھتا ہے, اے اللہ اب تو یہ بتا دے کہ میں اس آدمی کی صحت کا ذریعہ بن جاؤں یا اس آدمی کی موت کا ذریعہ بن جاؤں. اللہ کا حکم ہوتا ہے تو یہی ایک لقمہ صحت کا ذریعہ بنتا ہے, اور اگر اللہ کا حکم ہوتا ہے تو یہی ایک لقمہ آدمی کو قبر تک پہنچا دیتا ہے. ہم دیکھتے ہیں کہ کہیں پر تقریبات کے موقع پر اچھے سے اچھے کھانے تیار ہوتے ہیں, بعض لوگ تو اتنا کھینچ کے کھاتے ہیں کہ پتہ نہیں دوبارہ اتنا بڑھیا کب ملے, خوب جم کے کھینچ کے کھاتے ہیں اور اللہ کا شکر ادا کرتے ہیں, ہضم کر جاتے ہیں, اور جس نے دعوت کی ہے اس کا شکریہ ادا کرتے ہیں. بعض وہ ہوتے ہیں کہ بےچارے آدھا بھی پیٹ نہیں کھا پائے کہ پیٹ میں درد شروع ہوئی اور وہ کھانا چھوڑ کر کے دسترخوان چھوڑ کر کے ڈاکٹروں کے یہاں کے چکر لگانا شروع کر دیتے ہیں, معلوم وہ بوتلیں لگ رہی ہیں. وہی ایک لقمہ جو ایک آدمی کی صحت کا ذریعہ بنا, وہی ایک لقمہ بیماری کا ذریعہ بنا. دوستو لقمہ بذات خود کچھ نہیں ہے, لقمہ وہ کرے گا جو اللہ چاہیں گے, وہ نہیں کرے گا جو تم چاہو. اس لقمے کے ذریعے سے تمہاری پرورش اور تربیت ہو رہی ہے. اللہ پالنے والے ہیں, اپنے امر سے پالتے ہیں, ماں کے پیٹ کے اندر اپنے امر سے پالا, دنیا کے اندر بھی اپنے امر سے پال رہے ہیں, غذاؤں کے ذریعے سے, ہواؤں کے ذریعے سے, فضاؤں میں جہاں جیسے چاہتے ہیں پالتے ہیں, اس لیے کہ وہ رب العالمین ہیں. ہر ایک کا رزق اللہ کو معلوم, ہمارا رزق اللہ جانتا ہے, جانوروں کا رزق اللہ جانتا ہے کہ ہم گیہوں سے تو گیہوں کے بھوسے سے جانوروں کو, آسمان و زمین کا رزق اللہ جانتا ہے, چاند سورج ستاروں کا رزق اللہ جانتا ہے, جتنی مخلوق اللہ کے غیر کی شکل میں پھیلی ہوئی ہے ہر ایک کا رزق اللہ جانتا ہے, اور ضرورت کے وقت میں وقت مقررہ پر اپنے قدرت سے اس رزق کو پہنچاتا ہے, اس لیے کہ پالنے والی ذات اللہ کی. بولن جی بھائی اللہ جل جلالہ امان والہ تینی ہلن قادر مطلق منی ایک ক্ষমতার মালিক, মানে একচ্ছত্র ক্ষমতার মালিক, মানে ওনার ইচ্ছাই যে ইচ্ছা বলে বানাইতে গিয়ে বিগড়াইতে গিয়ে ইজ্জত দিতে গিয়ে কাউকে জিল্লত দিতে গিয়ে কাউকে জিল্লত করতে ইজ্জত দিতে মেরে ভাই কারো সম্মান দিতে অথবা সম্মান হন করতে বলে ওনার হুকুমটাই যথেষ্ট, ওনার ইচ্ছাইটাই যথেষ্ট বলে হয় ওনার ইচ্ছাটাই হইল অজুদ, আমরা হল অজুদ, উনি যখন চান ইচ্ছা করেন বাস এটাই বাস্তবতা, উনি যেটা চাবেন এটাই হবে, তিনি চাইবেন ইজ্জত ইজ্জত পেয়ে যাবে, তিনি চাইবেন মেরে ভাই কামিয়াবি তো কামিয়াবি পেয়ে যাবে, কিন্তু কাউকে বানাইতে চাইবেন, কাউকে বিগাইতে চাইবেন, কাউকে মেরে ভাই দোস্তকে স্থিত চাইবেন বলে ওনার যাওয়াটাই হলো বাস্তবতা. মেরে ভাই দোস্তর বুজুর্গ বলে যে তিনি যদি চান তাহলে মানুষকে খানা খাওয়াই পেট ভরাইবেন, আর তিনি যদি না চান তো মেরে ভাই খানা সারাই পালিয়ে দেখাই দিবেন বলে পারলে ওনা তিনি, এমন না যে খানায় মানুষকে পালে না, মীর ভাই দস্তুর বুজুর্গ পালে ওনা যাত আল্লাহ বলে আল্লাহ যদি চান তো কাউকে খাওয়াইয়া পালবেন, আর আল্লাহ যদি চান তো না খাওয়াইয়া পালবেন, বলে যখন কিনা ইয়াজুজ মাজুজ বই প্রকাশ করবে তো ওই সময় মুমিনগণ যখন নাকি নিজেদেরকে আত্মগোপন করবে মীর ভাই ওই সময় তাদের রিজিকই হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে কালিমা সোম তাদের রিজিক হবে, তারা এগুলো করবে আর তাদের খাদ্যের কাজ করবে, মানুষের খাদ্যের মাধ্যমে যে সমস্ত কাজ হয় যে সমস্ত মেরে ভাই দস্তর বুজুর্গ প্রয়োজন মিটে পানীয়র মাধ্যমে বলে খানার পানির যে সমস্ত প্রয়োজন মিটায় ওই তসবিহাত গুলো ওই প্রয়োজন গুলোই কে মিটাবে. এক কথায় মেরে ভাই দস্তর বুজুর্গ আল্লাহ তাআলা তিনি কারণেওয়ালা, তিনি যখন করতে চান তো মেরে ভাই আসবাব হইলেও করেন আসবাব না হইলেও করেন, আসবাব দিয়েও তিনি করেন আসবাব ছাড়াও তিনি করেন. উনি বলেন যে ভাই আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু মানুষকে আসবাব এবং সামগ্রী অর্থাৎ মানুষের জিন্দিগি বনার আসবাবের মাধ্যমে যেমন তিনি পারেন ঠিক তদ্রূপ ভাবে আসবাবের বিপরীতে অর্থাৎ মানুষের জীবন জিন্দিগি যেখানে বিগড়ায় সেখানেও ওইখানেও তিনি লালন পালন করেন বলে আল্লাহ তাআলা বলে খাদ্য দ্রব্যাদি মানুষের জিনিসের প্রয়োজনাদির মধ্যে মানুষকে লালন পালন করে যেমন দেখাইছেন ঠিক তদ্রূপ ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের প্রজ্বলিত মেরে ভাই দস্তুর বুজুর্গ একদম আগুনের যে কি বলে স্ফুলিঙ্গ বলে ওই প্রজ্বলিত দাউদাউ করে জ্বলনেওয়ালা আগুনের মধ্যে লালন পালন করে দেখাইছেন বলে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার জীবনের সবচেয়ে আরামদায়ক মুহূর্ত কোনগুলো, বলে ওই যে নমরুদ যখন নাকি বিশাল অগ্নিকর্ণে প্রজ্বলিত করলো, আর ওইখানে ওই আগুনে যখন আমাকে নিক্ষেপ করা হয়েছিল, বলে ওই আগুনে থাকাকালীন সময়টাই আমার জীবনের সবচেয়ে শান্তিদায়ক সবচেয়ে আরামদায়ক মুহূর্ত বলে আমি মনে করি। মেরে ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা পালনেওয়ালা, তিনি যখন পালতে যান তাও মেরে ভাই যেমনি ইচ্ছা তেমনি পালেন, পালনেওয়ালা তিনি, বলে মার পেটে তিনি পাললেন, বলে ওইখানে কোনো আসবাবই নাই না, ওইখানে মেরে ভাই দুনিয়াতে মানুষের খানা দানার যে সমস্ত মধ্যম ওই খানা দানা আছে, মানে ওই মধ্যম রয়ে গেছে, পরে দুনিয়াতে মার পেনে আল্লাহ তাআলা সবকিছু সরালেন পালন করছেন, আবার দুনিয়াতে যখন আসে তখন তার জিনিসের প্রয়োজন, আসবাবের প্রয়োজন, মেরে ভাই বিভিন্ন উপকরণের মধ্যম মধ্যমের প্রয়োজন, আল্লাহ তাআলা ওই মধ্যমের মাধ্যম তিনি লালন পালন করতেছেন, মানে এমন না যে ভাই আমি খানা খাচ্ছি আর ওই খানার মধ্যমে শক্তি হচ্ছে, না না না মেরে ভাই দোস্ত বুজুর্গ বিলকুল ভুল ধারণা। তিনি বলেন যে আমি যে লোকমা মুখে দিচ্ছি আর এই লোকমা পেটের মধ্যে নিচে নিচে যে যাচ্ছে আমার পেটে, বলে আমার এই গলার দিয়ে যে অবতীর্ণ করতেছে নামতেছে, আল্লাহ তাআলা নিজে নামাচ্ছেন ফেরেশতা আল্লাহ পাকের হুকুমে, বলে আল্লাহ নামাবো কি, বলে নামাও লোকমা মের ভাই আল্লাহ পাকের দিকে কি হচ্ছে সেজদা করে আল্লাহ পাকের দিকে দন্না ধরতেছে, যে আল্লাহ আমি কি ওনার জন্য উপকারী হব নাকি অপকারী হব, আমি কি ওনার স্বাস্থ্য বলার মধ্যম হব নাকি স্বাস্থ্য বিগ্রামর নাকি মৃত্যুর কারণ হব। উনি বলেন যে মেরে ভাই দস্তর বুজুর্গ আমরা দেখি হয়তো বা কোনো জায়গায় ভালো খানার আয়োজন করা হয়েছে, তো এখানে মেরে ভাই অনেক রকমের মানুষই যায়, একজনের মানুষ দেখা যায় যে খুব খাইতেছে খুব শুকরিয়া আদায় করতেছে, আর মেরে ভাই তার স্বাস্থ্য খুব মেরে ভাই সেরকম ফিট বলতেছে, আরেকজন কিনা সামান্য খানা খাইলো কি খাইলো না, বলে একটু পরে পেট ব্যথা, অথবা মেরে ভাই শরীরের অবস্থা কেমন যেন বিগড়াই গেল, বলে এই খানা দ্বারা কারো জিন্দগি বলতেছে আর কারো জিন্দগি বিগড়াইতেছে, আরে কারো তো মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে এই সামান্য একটু খানাই। উনি বলেন যে মেরে ভাই দস্তর বুজুর্গ এই লোকমা নিজে নিজে না আমাদের কোনো উপকার করতে পারে না আমাদের কোনো অপকার করতে পারে, বরঞ্চ এই লোকমা আল্লাহ পাকের হুকুমের মোহতাজ, তিনি যদি চান তাহলে এই লোকমা দ্বারা আমার উপকার করবে, আমার এই খাদ্যর দ্বারা আমার উপকার পৌঁছাইবেন, আর যদি তিনি না চান তাহলে আমার উপকারের পরিবর্তে অপকার হয়ে যাবে। আসলে মেরে ভাই দস্তর বুজুর্গ সব জায়গায় হুকুম চলতেছে আল্লাহ পাকের, পালনেওয়ালা যা তিনি আর তিনি লালন পালন করেন ওনার হুকুমের মাধ্যমে। বলেন যে মা পেটের মামার পেটের মধ্যে যেমন নাকি তিনি তার হুকুম দিয়ে পালছেন, দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা আমাকে তিনি লালন পালন করতেছেন, মার পেটের মধ্যে আল্লাহ তাআলা নিজের হুকুম দিয়ে লালন পালন করছেন, দুনিয়ার বুকে আসমাব থাকা সত্ত্বেও আরে হুকুম তো চলতেছে আল্লাহ পাকের, তিনি হলেন রব্বুল আলামিন। দুনিয়াতে যত প্রাণী রয়ে গেছে, চাই মেরে ভাই উঠতে হোক আসমানে হোক অথবা জমিনে হোক সমুদ্রে হোক আর জঙ্গলে হোক সমুদ্রের গভীরে হোক, এক কথায় ছোট থেকে ছোট আর বড় থেকে বড় যে কোনো ধরনের প্রাণী হোক না কেন, যে কোনো জিনিসই হোক না কেন, সব কিছুর রব, সব কিছুর পালনেওয়ালা, সব কিছুর মেরে ভাই দস্তুর বুজুর্গ পোষানেওয়ালা হলেন তিনি। দুনিয়াতে মানুষ কি খায়, মানে মানুষ হয়তো বা রুটি খায়, মানুষ হয়তো বা মেরে ভাই খাদ্যদ্রব্যাদি চাউল, এক একজনের খানা এক এক রকম, সবার খানা সম্পর্কে তিনি জানেন, সমস্ত প্রাণীর খানা সম্পর্কে তিনি জানেন, মানে আসমানের কি প্রয়োজন জমিনের কি প্রয়োজন জিব্রাইল মিকাইল এমনকি সমস্ত ফেরেশতাদের, এক কথায় সমস্ত মেরে ভাই দস্তুর বুজুর্গ জিনিসের কি প্রয়োজন সব কিছু প্রয়োজন সম্পর্কে তিনি ভালোভাবে অবগত, সবার রিজিককে তিনি পৌঁছাচ্ছেন মেরে ভাই দস্তুর বুজুর্গ, আবার সবার অবস্থানকে তিনি ভালোভাবে জানেন, সবার প্রয়োজনকে তিনি মিটান, আল্লাহ তাআলা তিনি হলেন রব্বুল আলামিন, সমস্ত জাহানের একমাত্র পালনেওয়ালা একমাত্র প্রতিপালক একমাত্র রব। دوستو بنانے اور بگاڑنے میں عزت کے دینے اور ذلت کے دینے میں موت و حیات میں اللہ کسی معاملے میں کسی کے محتاج نہیں ہے، اللہ کا امر خود وجود میں ہے، جو چاہتے ہیں اپنے امر سے کرتے ہیں۔ ابراہیم علیہ الصلوۃ والسلام نے جب اسماعیل علیہ الصلوۃ والسلام کو اس جگہ لے جا کے چھوڑا بواد غیر ذی ذرائع، وہ جگہ جہاں آسمان اوپر سے آگ برسا رہا ہے زمین نیچے سے آگ اگل رہی ہے، ایسی جگہ پر جہاں آدم نہ آدم ذات کھانے پینے کی کوئی چیز نہیں، نشو نما کا تصور بھی نہیں، ایسی جگہ کے اوپر حضرت جبرائیل نے کہا کہ ابراہیم یہاں چھوڑ دو اپنے بچے کو۔ ابراہیم نبی تھے بشر تھے، جبرائیل یہاں چھوڑ دیں، یہاں تو زندگی کا نام و نشان نہیں, کھانے پینے کی کوئی چیز نہیں, ایک بوند پانی نہیں, ایک لقمہ کھانے کو نہیں. یہاں ہاں ابراہیم چھوڑ دو اور بس چلو سیدھے اپنے اس کام میں جہاں لگے ہوئے تھے ملک شام کے اندر, اللہ کے دین کی دعوت کی محنت میں. بھول جاؤ تم نے کسی بچے کو یہاں چھوڑا تھا. ابراہیم علیہ السلام والسلام کو اتنا موقع بھی نہیں دیا کہ ہاجرہ سے دو میٹھے بول بول لیتے, چھوڑ کر کے چلے. دیکھتے جا رہے ہیں جبرائیل جلدی کر رہے ہیں, جلدی چلو ابراہیم. جس بچے کی پرورش اور کھانے پینے کے بارے میں تم فکر مند ہو رہے ہو تو ابراہیم اتنا سمجھ لو کہ اس بچے کو تم سے اچھے طریقے پر پالنا تمہارا اللہ جانتا ہے. تم کیا پالو گے؟ قدم قدم پر چیلوں کے محتاج ہوگے. اللہ وہ اللہ ہے جو پالتا بھی ہے اور جس چیز سے پالتا ہے اسے پیدا بھی کرتا ہے, اور وہ پالنے میں کسی کا محتاج نہیں. لہذا چھوڑو یہاں سے. ابراہیم علیہ الصلوۃ والسلام وہاں سے چلے اور جہاں پر صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ کا مکان ہے وہاں پر کھڑے ہو کر کے اللہ سے دعا مانگی, اے اللہ یہ یقین ہے کہ آپ ہماری اس قربانی کو ضائع نہیں کریں گے, اس لیے کہ آپ قربانیوں کی پرورش کرتے ہیں, ضائع نہیں کرتے. لیکن اتنا ضرور ہے, آپ سے التجا کر رہا ہوں کہ ہمارے اس بچے کی نسل کے اندر ایک ایسی امت پیدا کر دیجئے جو امت پوری دنیا کے اندر روئے زمین کے ایک ایک گوشے میں چل پھر کر کے آپ کے کلمے کو بلند کرنے والی ہو, اور اس کلمے کی بلندی کے سلسلے میں اپنی جان, اپنا مال, اپنی عزت, اپنی آبرو, اپنا سب کچھ قربان کر دینے والی ہو. اس کا تذکرہ قرآن پاک کے اندر کیا گیا, قل ان کان آباؤکم وابناؤکم واخوانکم وازواجکم وعشیرتکم واموال اقترفتموها وتجارت تخشون کسادها ومساکن ترضونها احب الیکم من اللہ ورسولہ وجہاد فی سبیلہ فتربصوا حتى یاتی اللہ بامری واللہ لا یهدی القوم الفاسقین. یہ وہ آٹھ جگہیں بیان کی گئی ہیں جہاں پر انسان کا ایمان برباد ہوا کرتا ہے. ان سب کو اللہ کے دین کی سرسبزی اور شادابی کے لیے قربان کرنے والی ہو. یہ دعا مانگی حضرت ابراہیم علیہ الصلوۃ والسلام نے, امت کے لیے ایسی امت پیدا کر دیجیے جو اپنا سب کچھ قربان کرنے والی ہو. اللہ رب العزت نے ابراہیم علیہ الصلوۃ والسلام کی دعا قبول کی, امت کو پیدا کیا, امت کو کام دیا, اقامت دین کی محنت دی گئی. دنیا کے اندر لاکھوں امتیں آئی ہیں, ساری امتیں اللہ کی عبادت کے لیے آئیں اور عبادت کی. انہوں نے اللہ کی مرضیات کے اوپر چلے اور اس دنیا سے رخصت ہو گئے. تنہا یہ امت ہے دوستو اور بزرگوں, ملت ابراہیمی اور محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کی یہ امت جس میں ہم اور آپ ہیں, تنہا یہ امت ہے جسے عبادت کے لیے نہیں بلکہ عبادت کی محنت کے لیے اپنا سب کچھ قربان کر دینے کے لیے پیدا کیا گیا ہے. ذرے ذرے پر, گوشے گوشے پر, ہواؤں میں, فضاؤں میں, دریاؤں میں, صحراؤں میں, جنگلات میں, کوئی گوشہ ایسا بچنا نہ پائے جہاں پر اللہ کی اطاعت اور اللہ کی فرما برداری نہ ہو رہی ہو. امت کا ہر فرد صرف عبادت نہیں بلکہ عبادت کی خاطر اپنا سب کچھ لٹانے والا ہو. یہ دعا مانگی حضرت ابراہیم علیہ الصلوۃ والسلام نے, اس دعا کے نتیجے میں اللہ نے اس امت کو پیدا کیا. حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا, میرے بعد کوئی نبی نہیں اور تمہارے بعد بھی کوئی امت نہیں, میں اپنے جد اعلی حضرت ابراہیم کی دعا ہوں, اس لیے کہ تمہاری تربیت کے لیے مجھے مانگا گیا. ربنا وبعث فیہم رسولا منہم یتلو علیہم آیاتہ, تمہاری تربیت کے لیے مجھے حکم دیا گیا کہ وہاں تبع ملت ابراہیم حنیفہ. اے محمد صلی اللہ علیہ وسلم, ابراہیم کی مانگی ہوئی اس امت کی تربیت مزاج ابراہیمی پر کیجئے کہ جس صورت سے انہوں نے اپنا سب کچھ قربان کیا تھا اسی صورت سے سب کچھ قربان کرنے والی امت یہ بن جائے, اس کے لیے اس کی تربیت کیجئے. اس وقت ہم مانگے گئے تھے, ابراہیم علیہ الصلوۃ والسلام چھوڑ کے چلے گئے, کیسے پالا ہے اللہ رب العزت نے, اس بے آب ہو گیا میدان کے اندر اپنی قدرت سے پانی کی شکل میں ایک مخلوق پیدا کی اللہ نے. دکھانے میں تو پانی, دیکھنے میں پانی, لیکن جہاں پر حضرت اسماعیل ایڑیاں رگڑ رہے تھے جبرائیل علیہ الصلوۃ والسلام نے وہیں پر آ کے پر مارا ہے, تو میلوں نیچے جو چشمہ پتھروں سے ڈھکا ہوا تھا ان کے پر کی, جو پر مارا ہے اس پر کی دھمک کا اور اس کی قوت کا حال یہ تھا کہ وہ پتھر ٹوٹ گئے اور چشمہ نیچے سے ابلا ہے, اور اس قدر تیزی سے ابلا کہ حضرت حاجرہ نے اسے روکا ہے, زمزم کہا ہے. یہ زمزم صرف پانی نہیں, زمزم لما شرب لہ, یہ زمزم پانی کی شکل میں اللہ کی وہ نعمت ہے. بھوک لگے پانی پیو پیٹ بھر جائے, بیمار ہو جاؤ پانی پیو شفا مل جائے, پیاس لگے پانی پیو تو تمہاری پیاس بجھ جائے, اور اس کے علاوہ اس پانی کے پینے کے بعد ہاتھ اٹھا کر کے مانگو اللہ سے, وہ اللہ جس نے اس پانی کو پیدا کیا ہے اس پانی کے پینے کے بعد تمہاری ہر دعا کو قبول کرے. یہ نعمت اللہ نے دی ہے حضرت ابراہیم علیہ الصلوۃ والسلام کی قربانی کی بنیاد پر, اور دکھایا کہ پرورش میں ہم تمہارے گلوں کے ڈھیروں کے محتاج نہیں ہیں, ہم جس چیز سے پرورش کرنا چاہتے ہیں اس چیز کو پیدا کرنا بھی جانتے ہیں. پرنتو اللہ جل جلالہ اما نوالہ بنائیتے گئے اور بگڑائیتے گئے کوئی جنسر محتاج نہ, پرنتو اللہ جل جلالہ اما نوالہ حیات دیتے جمن کالو محتاج نہ, مرتو دیتے جمن کالو محتاج نہ, এমনি ভাবে বানাইতে এবং বিগড়াইতেও তিনি কারো মোহতাজ নন. বলে ওনার ইচ্ছাটাই হলো বাস্তবতা, ওনার ইচ্ছাটাই হলো ওজুদ. উনি শুধু বলেন যে হয়ে যাও, ইচ্ছা করেন হয়ে যাও, বাস ইচ্ছাটাই মেরে ভাই দস্তর বুজুর্গ যথেষ্ট হওয়ার জন্য. বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু রহমান ওয়ালাহু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন যে ইসমাইল আলাইহিস সালামকে এবং ওনার মা সহ যেন এমন জায়গায় রেখে আসে যেখানে দুনিয়াতে কোন জিনিস উৎপাদন হচ্ছে না, বিওয়াদিন গাইরি যি যারইন, মানে দুনিয়াতে কোনো জিনিস বের হয় ওইখানে কোনো জিনিস উৎপাদিত হচ্ছে না, মানুষের জিন্দিগি যাপন করার জন্য, জিন্দিগি ধারণ করার জন্য ছায়ার প্রয়োজন, বিভিন্ন জিনিসের প্রয়োজন, খাদ্যদ্রব্যের প্রয়োজন, পানীয় জিনিসের প্রয়োজন, মেরে ভাই দস্ত্র বুজুর্গ না ঘর বানা আশ্রয় স্থান না কোনো পড়োশী কিচ্ছু নাই, এমন জায়গায় আল্লাহ তাআলা হুকুম করলেন যে ওনাকে রেখে আসেন. বলেন যে হযরত জিবরীল আলাইহিস সালামের রাহবরীতে তিনি চললেন, আর মেরে ভাই দস্ত্র বুজুর্গ ওইখানে রেখে চললেন. বলে যখন কিনা উনি চললেন মধ্যে সামনে যাবেন যেখানে উনি মেহনত করতেছিলেন, দাওয়াত মেহনত করতেছিলেন, বলে উনি যখন নাকি চললেন আসলে মেরে ভাই দস্ত্র বুজুর্গ পালনে ওনাদার আল্লাহ, তিনি পালতে গিয়ে কারো মহতাজ নন. হ্যাঁ মেরে ভাই সবকিছু লালিত পালিত হচ্ছে আল্লাহ পাকের হুকুমে, তিনি যদি কাউকে পালতে যান তাহলে কোনো জিনিসের তিনি মহতাজ হন না. বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে রেখে তো আসতেছেন, আখের মেরে ভাই বিবি বাচ্চার দিকে দিলের তরত্ব সবারই থেকে থাকে. বলে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুর জায়গা, অর্থাৎ ওইখানে পরে দেখি উনি যেখানে নাকি কি করছেন নিজের এলাকা, নিজের মেরে ভাই বাড়িঘর বানাইছেন, ওই এলাকায় যখন আসছেন তখন তিনি এসে নিজের বিবি বাচ্চার জন্য, নিজের উম্মতের জন্য মেরে ভাই আনে ওনা গোসলের জন্য, বিবি বাচ্চার জন্য খুব দোয়া করলেন. বলে আল্লাহ আমি তাদেরকে এমন জায়গায় রেখে আসি যেখানে দুনিয়াতে কোনো জিনিস, যেখানে কোনো জিনিস উৎপাদন হয় না, আল্লাহ আপনি তাদেরকে সহি রাহবরি করেন এবং সহি রিজিক দান করেন. বলে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে মেরে ভাই দস্তুর বুজুর্গ আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নামালুহু, ওনাদেরকে লালন পালন করে ওনার দোয়ায় মেরে ভাই দস্তুর বুজুর্গ লালন পালন করলেন. বলে এমন লালন পালন করলেন যেটা থেকে মানুষের কোনোদিন কল্পনাও হয় না. মেরে ভাই দস্তুর বুজুর্গ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখাচ্ছেন এখানে আল্লাহ তাআলা ওনার মাধ্যমে এ উম্মতকে শিখাচ্ছেন যে মানুষকে দিন জিন্দা করার জন্য, দিনের উপর চলার জন্য, দিনের উপর স্থায়িত্ব এবং ইস্তিকামত অর্জন করার জন্য কি কি কুরবানির প্রয়োজন. বলে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নামাতুহু নিজের কালামুল্লাহ শরীফের মধ্যে মেরে ভাই একটানা দুইটানা এক এক করে আটটা জিনিসের কথা উল্লেখ করছেন, যে সমস্ত আটটা জিনিসের দিকে মানুষের দিল দাবিত হইতে থাকে. বলে যেমন কিনা পিতা মাতা, যেমন কিনা সন্তান, যেমন কিনা ভাই ব্রাদার, ঘর বাড়ি বাণিজ্য ব্যবসা, মেরে ভাই এরকম ভাবে আটটা জিনিসের কথা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা উল্লেখ করে মেরে ভাই দস্তুর বুজুর্গ এই সব কিছুকে দিনের জন্য কুরবানি করার জন্য দাওয়াত দিচ্ছেন, আহ্বান করতেছেন. মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বিবি বাচ্চা রেখে কুরবানি করে যাচ্ছেন, আর মেরে ভাই দস্তুর বুজুর্গ কুরবানি করে ওইখানে রেখে দোয়া করতেছেন, মানে দোয়া করে যাচ্ছেন। কি দোয়া করতেছেন? যে আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে যেমন নাকি আমার বি ব্যবসাকে যেমন আপনি লালন পালন করবেন, তেমনি ভাবে এই উম্মতের মধ্যে, এই আমার বি ব্যবসার মধ্যে আপনি একজন এমন একটা উম্মত দান করেন, আমি যেমন কিনা সব লাইনে কুরবানি করছি, বলে বিবির লাইনে, বাচ্চার লাইনে, বাড়িঘর ছাড়ার লাইনে, এক কথায় সব লাইনে আমি যেমন নাকি কুরবানি করছি, আপনি যেমন আটটা জিনিসের উল্লেখ করছেন, এই আট জিনিসের লাইনে আমি যেমন কুরবানি করছি, সব লাইনে এরকম কুরবানি করানোওয়ালা, সব লাইনে দিনকে কায়েম করার জন্য, দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, দুনিয়াতে দিন আম হয়, কায়েম হয়, রাইজ হয়, চলে, মেরে ভাই দোস্তর বুজুর্গ এর জন্য, মেরে ভাই সবাই যেন কুরবানি করানোওয়ালা হয়ে যায়, এমন এক উম্মত আপনি দান করুন। সাথে সাথে উম্মতের রাহবরের জন্য, এই উম্মতের তৈব তরবিয়ত করার জন্য আয় আল্লাহ আপনি একজন নবীও দান করেন। পরে যে ইতিপূর্বে আল্লাহ তাআলা হাজারো উম্মতকে পাঠাইছেন, কিন্তু মেরে ভাই দোস্তর বুজুর্গ সমস্ত উম্মতের মধ্যে থেকে সবাই ইবাদত করানো মানা ছিল, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কিন্তু মেরে ভাই আল্লাহ তাআলা এই উম্মতকে দান করছেন। আর এই উম্মতকে শুধু মেরে ভাই ইবাদত করার জন্যই আল্লাহ পাঠান নাই, বরং যেমন কিনা তারা ইবাদত করবে, আল্লাহ পাকের হুকুম আহকাম মানবে, সমস্ত মানুষ আল্লাহ পাকের হুকুম মানতে পারে, এর জন্য নিজের সর্বস্বকে বিলীন করবে, সর্বস্বকে কুরবানি করবে, হার লাইনে মেরে ভাই দোস্তর বুজুর্গ জানমালের কুরবানি করবে, এর জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে বানাইছেন। উনি বলেন রাসূলুল্লাহ মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আমি হলাম সর্বশেষ নবী আর তোমরা হলে সর্বশেষ উম্মত, আমার পরে যেমন কোনো নবী নাই তোমাদের পরে কোনো উম্মত নাই, মানে কি, মানে আমার যে কাম এই কামটাকে তোমরাই ধরে রাখবে আর কিয়ামত পর্যন্ত তোমরা এই কাজটাকে করতে থাকবে। বলেন যে মেরে ভাই দোস্তর বুজুর্গ এই উম্মতের তরবিয়ত করার জন্য আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাবাদুহু হযরত রাসূলুল্লাহ মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, মানে রাসূলুল্লাহ মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম করতেছেন, ওয়াত্তাবি মিল্লাত ইব্রাহিম হানিফা, মানে রাসূলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন কুরবানি করেছেন, ওই কুরবানি করে ওই কুরবানির বিন্দু বিন্দু প্রত্যেকটা জিনিসকে আপনি ইত্তেবা করেন, আপনার উম্মতের সামনে ফুটিয়ে তোলেন, যেন কিনা আপনি যেমন নাকি অনুসরণ করবেন আপনার উম্মতও এরকম ভাবে অনুসরণ করবে। মেরে ভাই দোস্তর বুজুর্গ সব লাইনে যখন অনুসরণ করবে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাবালহু এই উম্মতকে চালাবেন। বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা তিনি যে পালনেওয়ালা, এই কথা উল্লেখ করে তিনি উল্লেখ করেছিলেন যে আল্লাহ তাআলা পালন করার জন্য মানে ওনার ইচ্ছাটাই যথেষ্ট, তিনি যখন চান যাকে যেরকম ইচ্ছা এরকম ভাবে পালবেন। বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজের বিবি বাচ্চাকে রেখে চলে গেলেন ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা ওইদিকে কি করলেন, বলে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের বিপাশা খুদার ধারণায় যখন নাকি মা একদিকে ছুটাছুটি করতেছিলেন, বলে ওনার পাও লাগতেছিলেন, ওনার পায়ের হরকতের ফলে আল্লাহ তাআলা জমিনের অনেক তলে যেই চলমান পানি, পানির চশমা ঝর্ণা মেরে ভাই প্রবাহিত হচ্ছিল, ওই প্রবাহিত ঝর্ণাকে তিনি উপরে তুললেন আর জমিনকে ফাটাইলেন, আর জমিন ফাটাইয়ে পানি বাহির হলো, মানে ওই পানিকে বলা হয় মেরে ভাই দোস্তর বুজুর্গ জমজম, অর্থাৎ পানি বাহির হওয়ার পরে দ্রুত গতিতে ছড়াই দিয়েছিল। হযরত হাজরা দৌড়ে এসে তিনি কি বললেন, বলে তিনি বললেন জমজম মানে থেমে যাও থেমে যাও, বলে তিনি থামাই দিলেন পানিকে, মেরে ভাই দোস্তর বুজুর্গ এটা শুধু যে পানি ছিল তাই না, দেখতে শুনতে পানি কিন্তু মেরে ভাই দোস্তর বুজুর্গ এটা বিরাট বড় এক নেয়ামত, মানে মা ও জমজম লিমা শরীবা, মানে জমজম পানি যেই জন্য পান করবে ওইটাতেই উপকার হবে, মানে কি, বলে আপনি কি ক্ষুধার্ত তো পান করুন তাহলে আপনার ক্ষুধা দূর হয়ে যাবে, আরে আপনি কি বিপাসিত তো পান করুন আপনার বিপাসা দূর হয়ে যাবে, আপনি কি অসুস্থ তো আপনার অসুস্থতার জন্য রোগ নির্ণয় করে রোগ দূর করার জন্য মেরে ভাই ঔষধের কাজ দিবে, মেরে ভাই দোস্তর বুজুর্গ এই পানি পান করবে তো পানি পান করার পরে আপনি হাত তুলে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকেও কবুল করবেন, কারণ মেরে ভাইয়ের আল্লাহ পাকের একটা বিশাল বড় নিয়ামত। বলেন যে কুরবানির মাধ্যমে বাহির হয়েছে, মানে কুরবানির মাধ্যমে যখন বাহির হয়েছে তো মেরে ভাই দোস্তর বুজুর্গ আল্লাহ তাআলা এই পানির মধ্যে সব রকমের ইয়া রাখছেন, সব রকমের মেরে ভাই উপাদান রাখছেন। উনি বলতেছিলেন আল্লাহ তাআলা পালনেওয়ালা, তিনি পালতে গিয়ে কোন জিনিসের মহতাজ নন, যাকে যেমনে চাইবেন অমনি ভাবে তিনি পালবেন, পালনেওয়ালা জাত একমাত্র আল্লাহ। দোস্তর বুজুর্গ আল্লাহ রাব্বুল ইজ্জত নে এক মুদ্দত কে বাদ হযরত ইব্রাহিম সে ফরমায়া কি ইব্রাহিম তুমনে জিস বচ্চে কো অর বিবি কো আপনি হামারে নাম পর ছোড়া থা جہاں کھانے پینے کی کوئی بھی چیز نہیں تھی, چاروں طرف موت ہی موت تھی. ذرا جاؤ تو صحیح, دیکھو ہم نے تمہارے بچے کو کیسے پالا ہے, ہماری ربوبیت کا کیسے مظاہرہ ہوا ہے, کس صورت سے پالا اور کیسے پالا, ذرا جا کے دیکھ کے آؤ. حضرت ابراہیم علیہ السلام و سلام دیکھنے کے لیے گئے بیت اللہ دوش, بیت اللہ شریف جو ہے وہ مظہر ہے قدرت خداوندی کا. اللہ نے اپنے قدرت کے مظاہرے کیے ہیں بیت اللہ کے اوپر, پرورش کے اعتبار سے, ربوبیت کے اعتبار سے مظاہرہ. جاؤ دیکھ کے آؤ اپنے بچے کو, اپنی بیوی کو, کس صورت سے ہم نے پالا ہے. حضرت ابراہیم علیہ السلام والسلام وہیں ملک شام سے جہاں اللہ کے دین کی محنت کر رہے تھے وہاں سے چلے ادھر حضرت حاجرہ کو خبر ہوئی, تو روزانہ انتظار میں کہ حضرت ابراہیم علیہ السلام والسلام آ رہے ہیں. ایک دن آتا ہوا دیکھا تو دوڑ کر کے گئیں اور اونٹ کی نکیل اپنے ہاتھ میں لی اور لے کے چلی آگے آگے مکان کے سامنے جہاں مکان بنایا تھا حضرت حاجرہ نے اور بیٹے نے مل کر کے ایک جھوپڑا تیار کیا تھا جس کے اندر قیام تھا ان کا. دروازے پہ لا کر کے کھڑا کیا اور یوں عرض کیا کہ حضرت آپ نیچے اتریں, تھکے ہوئے بہت ہیں, آپ تھوڑی دیر آرام کر لیں, ٹھنڈا گرم پانی کھانا پینا کچھ ہو جائے, اس کے بعد پھر بات ہوگی. حضرت ابراہیم علیہ السلام والسلام اترے نہیں, بیٹھے رہے. دوبارہ کہا, تیبارہ کہا, پھر حضرت ابراہیم نے فرمایا کہ حاجرہ اللہ نے تم دونوں کو دیکھنے کا حکم دیا ہے, گھر کے اندر داخل ہونے کی اجازت نہیں ملی. چیخیں نکل گئیں. برسوں کے بعد شوہر آیا ہوا ہے, کتنی آرزوئیں اور تمنائیں ہوں گی حضرت حاجرہ کی, جگہ جگہ کے اوپر قربانی دلوائی جا رہی ہے ابراہیم علیہ الصلوۃ والسلام سے, اور اس قربانی کے نتیجے میں یہ امت مانگی گئی ہے, یہ امت پیدا ہوئی ہے جس میں ہم اور آپ ہیں. تو ابراہیم علیہ الصلوۃ والسلام نے یہ کہا کہ اندر داخل ہونے کی اجازت نہیں ہے, پیر دھو لیے, پانی بطور برکت کے رکھ لیا حضرت ابراہیم, پھر واپس ہو گئے. اللہ رب العزت نے دکھلایا کہ ابراہیم قربانیوں کی ہم پرورش کیا کرتے ہیں, قربانیاں ضائع نہیں کیا کرتے. آ کر کے پھر لگ گئے اپنی جگہ کے اوپر, پھر قربانی دلوائی گئی. ہماری اور تمہاری دوستی کے درمیان میں بیٹے کی محبت جو حائل ہو رہی ہے وہ بھی ہٹے. لا کر کے قربان گاہ کے اندر لٹا دیا اور پوری قوت کے ساتھ چھری چلی ہے. جنت کے 40 آدمیوں کی طاقت ہوتی ہے ایک نبی کو, اور ایک جنتی کو دنیا کے 100 آدمیوں کی طاقت ہوتی ہے. مندازہ لگائیں کتنی قوت پڑ رہی ہے چھری کے اوپر, اور چھری کاٹ کے نہیں دے رہی. جب یہ پورا زور لگا رہے تھے ادھر سے حضرت جبریل علیہ الصلوۃ والسلام تمبا لے کر کے حاضر ہو رہے ہیں. سبحان اللہ والحمد للہ ولا الہ الا اللہ واللہ اکبر واللہ اکبر اللہ اکبر وللہ الحمد, یہ پڑھتے ہوئے حضرت جبریل علیہ الصلوۃ والسلام بھی, حضرت ابراہیم بھی, حضرت اسماعیل بھی, یہ جو تکبیر تشریق ہم پڑھتے ہیں ایام تشریق میں, یہ اسی وقت کی دعا ہے کہ حضرت جبریل علیہ الصلوۃ والسلام سبحان اللہ والحمد للہ ولا الہ الا اللہ واللہ اکبر اللہ اکبر وللہ الحمد, یہ پڑھتے ہوئے چلے آ رہے ہیں. حضرت ابراہیم بھی جواب دے رہے ہیں اور لیتے ہوئے حضرت اسماعیل کی زبان کے اوپر اللہ اکبر وللہ الحمد, یہ کلمات اللہ نے تمبا بھیج دیا کہ ابراہیم اس کو قربان کرو, بیٹے کی قربانی کا ثواب تم کو دیا جائے گا. چنانچہ حضرت ابراہیم علیہ الصلوۃ والسلام نے اس دمبے کو قربان کیا. مزاج براہیمی دکھایا جا رہا ہے, مزاج براہیمی یہ ہے اللہ کا حکم آ جائے تو آگ میں کود پڑو. جبرائیل میکائیل اسرائیل سب اپنی اپنی مدد لے کر کے آ رہے ہیں. کمال ایمان پر جب آدمی ہوا کرتا ہے تو جائز مددیں بھی اپنے اور اللہ کے بیچ میں قبول نہیں کیا کرتا. سب اما الیک فلا, جبرائیل تم بھی اللہ کا غیر ہو, اور ہم نے پہلے دن کہا تھا انی وجہت وجہی للذی হমনে আপনে দিল কে ইয়াকিন কো আপনে আল্লাহ কে হর গায়র সে ফের করকে আল্লাহ কি তরফ কর লিয়া হে আব হমে আপনে ওর আল্লাহ কে দরমিয়ান মে কিসি কি জরুরত নাহি হে জিবরাইল তুম ভি আল্লাহ কা গায়র হো হামারে লিয়ে হামারা আল্লাহ কাফি হে জলানা চাহতা হে তো ইব্রাহিম হাজার মর্তবে আগ মে জলনে কো তৈয়ার ওর বচানা চাহতা হে তো জিবরাইল আপনে ওর আপনে আল্লাহ কে দরমিয়ান মে হামে তুমহারি মদদ কি ভি জরুরত নাহি হাম তুমহে ভি কবুল করনে কো তৈয়ে ঈমান কামিল জিসকে লিয়ে আল্লাহ নে হামে দুনিয়া কে আন্দর ভেজা হে কে কমাল ঈমান ওয়ান তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আও কমাল ঈমান পর খুদা কি কসম আদমি জব কমাল ঈমান পর হোগা তো আল্লাহ কে আলাওয়া কিসি দুসরে কি উসে জরুরত নাহি হো وہ صرف اور صرف اللہ کا محتاج ہوگا آج ساری مصیبتیں اس لیے ہیں کہ ہمارے ایمان کے اندر جو ضعف آ گیا ہے جس کی وجہ سے آج پوری دنیا کے اندر ہم بھکاری بننے پھر رہے ہیں ورنہ دنیا کو ہمارا بھکاری بنایا گیا تھا ان الدنیا خلقت لکم انکم خلقتم للآخرہ تم کو دنیا کے اندر صرف اور صرف اللہ کا محتاج بنا کے پیدا کیا گیا ہے تم اپنے کمزوری ایمان کی وجہ سے ادھر ادھر بھیک مانگتے پھر رہے ہو বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মান ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে হুকুম করলেন যে আপনি আপনার বিবি বাচ্চাকে রাইখে আসেন তো তিনি তো রাইখে আসতেছেন বলে আল্লাহ তাআলা নিজের কুদরতের বহিঃপ্রকাশ ঘটাইবেন বলে বাইতুল্লাহ শরীফ হলো আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ ঘটানো যে আল্লাহ তাআলা যে পালনেওয়ালা আসো দেখো আল্লাহ তাআলা কিভাবে পালনেওয়ালা আর কিভাবে তিনি পালন করেন পালন করতে গিয়ে তিনি যে কারো মহতাজ রন বলে এই কথা তুমি স্পষ্ট চোখে এসে দেখে যাও বলে আল্লাহ পাকের পুত্রদের বহিঃপ্রকাশের জায়গা হলো বাইতুল্লাহ শরীফ বলে যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মান ওর মানুষ থেকে কুরবানি নেন ঠিকই কিন্তু মেরে ভাই দস্ত বুজুর্গ কুরবানি কে উনি কি করেন না ধ্বংস করেন না বলে এই উম্মতকে আল্লাহ তাআলা কুরবানি শেখানোর জন্য মেরে ভাই ত্যাগ শেখানোর জন্য আল্লাহ পাকের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে মেরে ভাই দস্ত বুজুর্গ নমুনা হিসেবে পেশ করেন বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের জন্য কুরবানি দিচ্ছেন উনি বলেন যে মেরে ভাই দস্ত বুজুর্গ কুরবানি কে আল্লাহ তাআলা কখনো ধ্বংস করেন না বরঞ্চ আল্লাহ তাআলা কুরবানি কে লালন পালন করেন আল্লাহ তাআলা হুকুম করলেন আপনি বিবি বাচ্চাকে রেখে আসেন তো আল্লাহ তাআলা বিবি বাচ্চাকে রেখে আসলে আল্লাহ তাআলা ওইখানে ওনাকে কেমনে লালন পালন করলেন বলে যাও গিয়া দেখো মেরে ভাই উনি দেখতে গেলেন মেরে ভাই দেখতে তো গেলেন ঠিকই উনি উল্লেখ করেন যে দেখতে গেছেন তো ঠিকই কিন্তু মেরে ভাই দস্ত্র বুজুর্গ সেই মুলকে শাম থেকে সফর করে আসলেন এদিকে হযরত ইব্রাহিম হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং ওনার মা পরে নিজেদের থাকার জন্য ছোট্ট একটা ঝুপড়ি তো বানাইছেন পরে এই ঝুপড়ির মধ্যে থাকতেছেন এদিকে আল্লাহ তাআলা কিনা ওনার মাকেও জানাই দিয়েছেন যে ইব্রাহিম আসতেছেন মেরে ভাই অনেক দূর থেকে আসতেছেন দুলাই দুশরিত হয়ে আসতেছেন বলে আসলেন তো ঠিকই উনি রাস্তা থেকেই মেরে ভাই কি করলেন ওনার ইস্তেকবাল করলেন আর ঝুপড়ির সামনে নিয়ে আসলেন বলে নামেন বলে আল্লাহ তাআলা তোমাদেরকে দেখার জন্য তো হুকুম করলেন ঠিকই কিন্তু এখানে নামার জন্য এবং তোমাদের ঘরে যাওয়ার জন্য আল্লাহ হুকুম করেন নাই মানে এই কথা শুনে দিল থেকে এক তিল ফাটা আওয়াজ এক চিৎকার আসলো বলেন যে কত বড় কুরবানির কথা বলেন ঠিক আছে ঘরের সামনে পানি রাখা ছিল ওই পানি দিয়া উনি ওনার পাও মুবারককে দত করে দিলেন মেরে ভাই দস্তর বুজুর্গ উনি না নেমেই এসে গেলেন যখন কিনা আরো কিছুদিন অতিবাহিত হলো আল্লাহ তাআলা মেরে ভাই দস্তর বুজুর্গ দেখেন মানুষের অবস্থা বলে ছেলে যখন বড় হইতে থাকে তো মানুষের মহাব্বত ছেলে সন্তানের দিলের মধ্যে আসতে থাকে বলে আল্লাহ তাআলা চান দিল যেন শুধু আল্লাহ পাকের দিকে থাকে অন্য কোন জিনিস তার মধ্যে বিলকুল থেকে বিলকুল দখল না দেয় কারো যেখানে অন্য কোন জিনিস না আসে দিলের মধ্যে একমাত্র আল্লাহ পাকের বরদ্দই থাকে বলে যে আল্লাহ তাআলা হুকুম করলেন যে যান আপনি আপনার ছেলেকে কুরবানি করেন বলে ছেলেকে নিজের কুরবানির জায়গায় নিয়ে গেলেন বলে একজন নবীর গায়ে মেরে ভাই জান্নাতি 40 জন জওয়ানের শক্তি থাকে আর দুনিয়াতে মেরে ভাই দস্তর বুজুর্গ জান্নাতি মানুষের শরীরের মধ্যে এক একজন মানুষের বলে এক একজন মানুষের মধ্যে মেরে ভাই কত শক্তি বলে জান্নাতি 40 জন মানুষের শক্তি এরকম এক একজন নবীর গায়ের মধ্যে শক্তি থাকে সম্পূর্ণ শক্তি নিয়ে উনি ব্যবহার করতেছেন কিন্তু মেরে ভাই দস্তর বুজুর্গ দেখা যাচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম মেরে ভাই জমা হচ্ছেন না। আল্লাহ তাআলার কি হুকুম, আল্লাহ তাআলা যা চান তাই হয়। মানে আল্লাহ তাআলা কিনা জান্নাত থেকে দুম্বা ছুরির নিচে রেখে দিলেন, আর মেরে ভাই দুম্বা জমা হয়ে গেল। ওইদিকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইসমাইল আলাইহিসসালাম, ওনাদের সাথে হযরত জিবরিল আলাইহিসসালাম, ওই যে আমরা ইয়ামে তাশরিকের মধ্যে তাশরিক মানে সুবহান জিম জি যেটা নাকি আমরা পড়ে থাকি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে আইয়ামে তাশরিক মানে যেগুলো আমরা পড়ে থাকি, মেরে ভাই ওই তাকবীরগুলো সবাই পড়তেছেন। মানে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মেজাজ ওই কুরবানির মধ্যেই মেরে ভাই সর্বদর্গ আমাদেরকে উঠানোর জন্য আল্লাহ তাআলা হুকুম করেন, বলেন যে জাতি করে বলেন দিলের মধ্যে যেন মেরে ভাই আল্লাহ ব্যতীত কোনো কিছু না থাকে। উনি বলেন মানুষ যখন নাকি মেহনত করতে করতে ইমানের পরিপূর্ণতা উঠে তখন হালাল ব্যবস্থাপনাকেও আল্লাহ পাক ব্যতীত গ্রহণ করতে সে রাজি হয় না। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, উনি কিনা আগুনে পড়তেছেন, বলে আগুনে নিক্ষিপ্ত হচ্ছেন, হযরত জিবরিল আলাইহিসসালাম আসেন সাহায্য করতে, কিন্তু মেরে ভাই হালাল সাহায্য নেওয়া যায়, কিন্তু তিনি কি বললেন, বলে আমার মধ্যে আর আল্লাহ পাকের মহাব্বতের মধ্যে অন্য কোন জিনিস আর হবে, মতন হবে, বাধা হবে, স্বাদ বাঁধবে, বলে না না না কোনো জিনিসের প্রয়োজন নেই, আম্মা ইলাইকুম ফালা, আরে সাহায্য কি আপনার পক্ষ থেকে, না না কোনো প্রয়োজন নাই, আমি তো কেনই উনি সাহায্য নিবেন। যখনই কিনা তিনি একদম প্রথম জীবনেই তো তিনি বলে দিয়েছেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, বলে তিনি তো প্রথমেই ঘোষণা করে দিয়েছেন যে আমি আমার দিলকে একমাত্র আল্লাহ পাকের দিকে ফিরাইছি, আল্লাহ কারণে ওয়ালা এই কথা আমার দিলের মাঝে আমি প্রত্যক্ষ নিকর করছি, অন্য কোন জিনিস আমার দিলের মাঝে নাই, অন্য সব জিনিসকে আমি দিল থেকে বাহির করছি। বিদায় তিনি কিভাবে সাহায্য নেবেন, বলে জিবরিল আল্লাহ তাআলা যদি নাকি কি করেন, বলে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বলতে চান জ্বালাইতে চান, তো ইব্রাহিম একজন কেন এরকম বহু ইব্রাহিম জ্বলতে রাজি, আর আল্লাহ তাআলা যদি পালতে চান তো তিনি পালনে পালার লাইনে কাদের মতলব ওনার ইচ্ছাই যথেষ্ট, তিনি যেমনে চাইবেন তেমনে পালবেন। আমি তো আল্লাহ পাকের দিকে মতাবজ্জ হইলাম, বলেন যে আল্লাহ তাআলা বিজিত আল্লাহ পাকের মহাব্বতের মধ্যে আল্লাহ পাকের জাত ও সিফাতের মধ্যে অন্য কোনো জিনিস এখানে আসবে এটা তিনি বরদাস্ত করেন নাই। বলেন যে মেহনত করে যখন নাকি ওই ঈশ্বরে পৌঁছবো আল্লাহ তাআলার ঘোষণা আমাদের সাথে থাকবে, ওয়ান তুমুল আলাউন, বলে তোমরাই মাথা উঁচু হবে, তোমরাই সম্মানিত হবে, তোমরাই বিজয়ী হবে, তোমরাই ইজ্জতের চরম পর্যায়ে পৌঁছবে, কিন্তু শর্ত হলো যখন নাকি তোমরা পরিপূর্ণ ঈমান অর্জন করবে, ঈমানের পরিপূর্ণতায় তোমরা যখন নাকি পৌঁছবে, মেরে ভাই দোস্তর বুজুর্গ আজ সমস্ত সমস্যা সমস্ত পেরেশানি সমস্ত অসুবিধা কেন, বলে ঈমানের দুর্বলতার ফলেই। যখন কিনা মেরে ভাই দোস্তর বুজুর্গ ঈমানকে মজবুত থেকে মজবুত করব, তো মেরে ভাই ঘোষণাই তো রয়ে গেছে যে ইন্নামা দুনিয়া খুলিকাত লাকুম ইন্না দুনিয়া খুলিকাত লাকুম, বলে দুনিয়াকে বানানো হয়েছে তোমাদের জন্য তোমাদের ফায়দার জন্য। মেরে ভাই দোস্তর বুজুর্গ দুনিয়া যখন আমাদের ফায়দার জন্য বানানো হয়েছে তো কেন এখানে অসুবিধা হচ্ছে, আসলে অসুবিধা হচ্ছে যে আমরা আল্লাহ পাকের জন্য হইতে পারি নাই, আমরা নিজেদের ঈমানকে মজবুত বানাইতে পারি নাই, যদি নাকি আমরা নিজেদের ঈমানকে মজবুত বানাইতে পারি তো মেরে ভাই দোস্তর বুজুর্গ আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ পাকের ওয়াদা আমাদের সাথে থাকবেই, আর তা হলো মেরে ভাই আমাদের সাথে আল্লাহ পাকের ওয়াদা যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন। মেরে ভাই দোস্তর বুজুর্গ মেহনত এটাই যাতে করে আল্লাহ পাকের এবং আল্লাহ পাকের মহাব্বতের মাঝখানে অন্য কোন জিনিস স্বাদ না বসে, অন্য কোন জিনিস মদ্যম না হয়, সব জিনিস দিল থেকে বাহির হয়ে যায়, একমাত্র আল্লাহ পাকের জাত ও সিফাতের ইয়াকিনে দিলের মধ্যে বদ্ধ পরিকর হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নে এক মর্তবে আল্লাহ সে আরজ কিয়া কে আল্লাহ ইয়ে তো ইয়াকিন হে কি আপ মুর্দে কো জিন্দা করতে হ্যায় ওর করেঙ্গে কিয়ামত পে সবি কো জিন্দা করেঙ্গে, হম ইয়ে চাহতে হ্যায় কি জরা উস কাইফিয়ত কো দেখেন কি আপ জিন্দা কেসে করেঙ্গে, তো আল্লাহ মিয়া নে পুছা ইনসে কি ইব্রাহিম কিয়া তুমে শক হ্যায়, কা নাই নাই হ্যায় আল্লাহ বিলকুল শক নাই হ্যায়, ইয়াকিন হ্যায় পুরা কামিল ইয়াকিন হ্যায়, ওয়ালাকিন লিয়তমাইন্ন কলবি, লেকিন মে দেখনা চাহতা হুঁ কি ও কিয়া সূরত হোগি, তো আল্লাহ নে ইয়ে ফরমায়া আউয়াল তো সূরত কিয়া হোগি, আল্লাহ কা আমর জো হ্যায় ও খুদ হি আয়াত হ্যায় তুমারি তাসাল্লি কে লিয়ে চলো হম দিখাই দেতে হ্যায়, আল্লাহ নে হুকুম ফরমায়া কি আব এসা করো কি চার পরিন্দে পকড় কে লাও, ই জঙ্গল জো তুমারে সামনে হ্যায় ইসমে সে আর উনকো পালো আপনে পাস পরবরিশ করো উনকি, اور ایسی پرورش کرو کہ جس پرندے کو تم پکارو وہ پرندہ دوڑتا ہوا تمہارے پاس چلا ہے. اتنی پرورش کرو. چنانچہ یہ پکڑ کے لے آئے, مور لے آئے, مرغا لے آئے, کبوتر لے آئے, فاختہ لے آئے, یہ چار پکڑ کر کے لائے, اور لانے کے بعد ان کی پرورش کرنی شروع کر دی. پرورش کی. اب جس کو پکار رہے ہیں وہ دوڑا چلا رہا ہے, مور کو پکارے تو مور, کبوتر پکارے کبوتر, جس کو پکارے وہ دوڑا چلا رہا ہے. اب اللہ رب العزت نے کہا کہ ابراہیم ان سب کو ذبح کر ڈالو, سر ان کے اپنے پاس رکھ لو. چنانچہ سب کو ذبح کر دیا اور سر ان سب کے اپنے پاس رکھ دیے. اب کہا کہ سب کا قیمہ کر ڈالو, میں پروں کے, پیروں کے, ناخون کے, سب کچھ, سب قیمہ کر ڈالو اس کو خوب اچھی طریقے سے. ایسا قیمہ کرو کہ پتہ ہی نہ چلے کہ کون سا گوشت کس کا ہے. چنانچہ ایسا قیمہ کیا. اب قیمہ کرنے کے بعد سر تو ان کے پاس رکھے ہیں, قیمہ کر دیا, کہا چار جگہوں پہ رکھ دو, یہ چار تیلے ہیں ان کے اوپر تھوڑا تھوڑا رکھ دو. رکھ دیا. اب پکارو, جس جانور کو جیسے پکارتے تھے ویسے پکارو, پھر دیکھو. چنانچہ انہوں نے سب سے پہلے مور کو پکارا کہ سب سے بڑا جانور یہی ہے, لاؤ اسی کو پکارے. پکارا. اب جیسے ہی پکارا دیکھا کہ جو چار جگہ تھوڑا تھوڑا قیمہ رکھا ہوا تھا اس میں سے گوشت اچھلنا شروع ہوا, تھوڑا سا اس میں, تھوڑا سا اس میں, تھوڑا سا اس میں, سب ایک جگہ فضا میں جمع ہونا شروع ہوا, یہاں تک کہ پورا مور بن گیا. پھر اس پہ کھال چڑھ گئی, پھر پر لگ گئے, پھر پیر بنے اور ناخن بنے. پورا بن کر کے جب فضا میں ان کے سامنے اور بن کر کے ان کی طرف چلا کہ بھائی سر تو انہیں کے پاس رکھا ہے, چلا کہ اب سر مل جائے تو پورا مور زندہ ہو جائے, متحرک ہو جائے. ابراہیم علیہ السلام والسلام نے سوچا کہ ایک نیا جانور تیار کیا جائے, لہذا انہوں نے کبوتر کی کھوپڑی اٹھا کر کے اس کو لگانی چاہی تو وہ پیچھے ہٹ گیا کہ اگر یہ لگ گئی تو ایک نیا جانور تیار ہو جائے گا. پھر اس کے بعد مرغے کی کھوپڑی لگانے کی چاہا, وہ پھر ہٹ گیا پیچھے. یہاں تک کہ جب اس کا سر اس کو دیا, بڑھایا تو وہ اس نے گردن بڑھا دی, سر لگ گیا. اس کے بعد اسی صورت سے سارے جانوروں کو کیا اور سارے جانور زندہ ہو گئے, سامنے اچھلنے لگے. اللہ رب العزت نے فرمایا کہ یہ تو تمہارے اطمینان کے لیے ہم نے دکھایا, ورنہ ہمیں ان سب جھگڑوں کی ضرورت نہیں, ہم تو حکم دیں گے سب پیدا ہو جائیں گے. اللہ تو اللہ ہے, یہ سب تماشا کرنے کی اللہ کو کوئی ضرورت نہیں, تمہاری تسلی کے لیے ہم نے دکھایا. اور ابراہیم ذرا تم نے سوچا کہیں کہ جس وقت تم نے ان جانوروں کو پکارا تھا اس وقت ان جانوروں کے سر تمہارے پاس تھے اور ان سروں میں آنکھیں تمہارے پاس تھیں, کان تمہارے پاس تھے, یعنی دیکھنے اور سننے کی آلات جو تھے وہ سب تمہارے پاس تھے. تم نے غور کیا کہ جب تم نے پکارا ہے تو جس صورت سے ہم کانوں کے ذریعے سے سنانا اور آنکھوں سے دکھانا جانتے ہیں, ہم ایسے قادر مطلق ہیں کہ بغیر کان کے سنانا بھی جانتے ہیں اور بغیر آنکھ کے دکھانا بھی جانتے ہیں, ہمیں کسی چیز کی ضرورت نہیں, ہم تو قادر مطلق ہیں, جو چاہتے ہیں کانوں سے وہ ہوگا جو اللہ چاہیں گے, چاہیں گے تو سنائیں گے, چاہیں تو نہیں سنائیں گے, آنکھوں سے وہ ہوگا جو اللہ چاہیں گے, چاہیں تو دکھائیں گے, نہ چاہیں گے نہ دکھائیں گے, تو ہم کسی کے پابند نہیں. ابراہیم علیہ الصلوۃ والسلام کو بتایا کہ اگر ہم کانوں کے ذریعے سے سنانا جانتے ہیں اور آنکھوں سے دکھانا جانتے ہیں تو بغیر ان چیزوں کو بھی دکھانا جانتے ہیں. ایمان خالص اللہ کی ذات کے اوپر, کوئی چیز بیچ میں نہیں, براہ راست اللہ جو چاہتے ہیں کرتے ہیں. اس ایمان کو حضور صلی اللہ علیہ وسلم نے امت کے اندر پیدا کرنے کے لیے سب سے پہلے ایمان کی محنت کے اوپر کھڑا کیا ہے. ایمان براہیمی, مزاج براہیمی پر بھی تربیت اور ایمان براہیمی پر بھی تربیت, کہ کسی اللہ کے غیر کی طرف کسی بھی موقع میں دیکھنے کی ضرورت نہیں, جب ضرورت پڑی سیدھا اللہ کی طرف دیکھا, صرف اور صرف اللہ کے سامنے ہاتھ پھیلائے, کسی کے سامنے ہاتھ نہیں پھیلائے. امت کو مزاج براہیمی پر اور ایمان براہیمی پر اٹھایا اللہ کے رسول جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم. پرنجے حضرت ابراہیم علیہ الصلوۃ والسلام انہیں جو میرے بھائی دوست بزرگوں کو قربانی کرتے چلے, وہی قربانی امت کے اٹھانوئی میرے بھائی مقصد, এজন্য আল্লাহ জাল্লা রহমানুহু জায়গায় জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির কথা উল্লেখ করছেন। মেরে ভাই, যাতে করে মেজাজে ইব্রাহিম পয়দা হয় এবং ইমানে ইব্রাহিম আলাইহিস সালামও পয়দা হয়। বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজ করলেন যে আল্লাহ, আপনি তো জিন্দা করেন ওয়ালা, মৃত্যুর পরে আবার আপনি জিন্দা করবেন, তাতে কোন রকমের কোন সন্দেহ নাই। তবে আল্লাহ, আমার দিলের ইতমিনানের জন্য, যাতে দিলটা আমার শান্ত হয়ে যায়, ইতমিনান হয়ে যায়, এই জন্য আপনি আমাকে একটু দেখান কিভাবে আপনি জিন্দা করবেন। বলে তাহলে ঠিক আছে, আপনি চারটা পাখিকে, চারটা জি এরকম ভাবে যেগুলোকে মানুষ করে লালন পালন করে গাড়ির আশেপাশে, এই ধরনের মানে চারটাকে আপনি লালন পালন করুন, তার সাথে মহাব্বত লাগান, সে যেন আপনাকে মান্যওয়ালা হয়ে যায়, এরকম করুন। বলে যখন কিনা এরকম হলো, তো মেরে ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ তারা হুকুম করলেন ঠিক আছে এগুলোকে জবে করেন। তারপরে গোস্ত গুলোকে একদম কেটে কেটে করে একদম বটি বটি করে ফেলেন, মাথাটা আপনার হাতে থাকবে, আর বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কেটে কিমা যেমন বানায় একদম নাম থাকে না এরকম কিমা বানিয়ে ফেলেন। মানে সবকে কিমা বানায় ফেলানো হলো। তারপর আল্লাহ তালা হুকুম করলেন ঠিক আছে বিভিন্ন পাহাড়ে রেখে আসুন, বিভিন্ন পাহাড়ে রেখে আসলেন। তারপরে আল্লাহ তালা হুকুম করলেন ঠিক আছে এইবার সবকে ডাকেন। বলে যখনই কিনা সবকে ডাকা হলো, বলে একদিকে ডাকা হচ্ছে মুরগিকে, অনেক দিকে ডাকা হচ্ছে কবুতরকে। মেরে ভাই, প্রত্যেকটা থেকে বিভিন্ন জায়গা থেকে তার যে শরীরের মধ্যে গোস্ত, হাড্ডি, বলে চামড়া, এমনকি তার উপরে যে মেরে ভাই পশম ছিল, ওই পশম গুলো প্রত্যেকটাই নিজ নিজ জায়গায় আস্তে আস্তে চতুর্দিকে আসা শুরু হলো। পুরা শরীরটা আস্তে মেরে ভাই এক প্রথমে হাড্ডিতে, তারপরে গোস্তে, তারপরে চামড়ায়, তারপরে মেরে ভাই পশমে একদম সম্পূর্ণ রূপান্তরিত হলো। তো ওনার দিকে আসা শুরু করলো। বলে যখন কিনা আসা শুরু করলো, উনি ভাবলেন যে ঠিক আছে মুরগির জায়গায় মুরগির মাথা না রেখে কবুতরের মাথা রেখে দেই। তো দেখা গেল যখন নাকি মুরগির মাথা না রেখে অন্য কোনো জিনিসের মাথা রাখলেন, তো না সে আর সামনে বাড়তেছে না, তার সাথে ফিট হচ্ছে না। যেই কিনা মুরগির মাথা রাখলেন আস্তে করে ফিট হয়ে গেল। বলে তিনি চাইলেন দেখি নতুন কোনো প্রাণী সৃষ্টি হয় কিনা বা নতুন কোনো, বলে না, দেখলেন যে না, যখনই কিনা অন্য জিনিসের মাথা রাখা হচ্ছে, কবুতরের মাথা রাখা হচ্ছে মুরগির সামনে, মুরগির সামনে রাখা হচ্ছে কবুতরের মাথা, তো মেরে ভাই ফিট হচ্ছে না, আসতেছে না। এই কথাটা, এই কথাই বোঝানো উদ্দেশ্য যে আল্লাহ তাআলা তিনি ওই জাত যিনি কিনা মানুষকে চোখ দিয়া দেখান, যিনি কিনা মানুষকে কান দিয়ে শ্রবণ করান। মানে তিনি যদি চান তাহলে তিনি তো এমন কারণেওয়ালা, চোখ সারা দেখাই দিবেন, কান সারা শ্রবণ করাই দিবেন, মাথা ওনার হাতে, মাথার মধ্যেই মেরে ভাই দোস্তর বুজুর্গ কান থাকে, এই এলাকায় মাথা যে এলাকায় থাকে ওই এলাকায় মানুষের কান থাকে, চোখ থাকে, মানে প্রাণীর চোখ কান ওইদিকেই। বলে ওনার কাছে মাথা গলা থেকে কেটে ফেলা হলো, জবে যেখানে করা হয়, বলে ওইখানে চোখও নাই কিন্তু মাথাও নাই, কিন্তু এই মাথা বিদিত, চোখ বিদিত, কান বিদিত, মেরে ভাই মুরগি শুনতেছে যে আমাকে ডাকা হচ্ছে, কাকটি কবুতর শুনতেছে আমাকে ডাকা হচ্ছে, বাকিগুলো শুনতেছে আমাকে ডাকা হচ্ছে। কারণে ওনা যার যে আল্লাহ, মেরে ভাই দস্তর বুজুর্গ আল্লাহ তালা শিখাইতে চাইলেন, বলে আল্লাহ তালা ওনার দিলের মাঝে ইতমিনান দিয়া দিলেন। মানে ইমানকে মেরে ভাই খালেজ বানাইতে হবে, একদম খালেজ ইমান, আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে পরিপূর্ণ একদম ডাইরেক্ট আস্থার বিশ্বাস, বলে যেটাকে মেজাজ ইব্রাহিম বলা হয়। যখনই সমস্যা, যখনই অসুবিধা, তখনই যেন মেরে ভাই দস্তুর বুজুর্গ আল্লাহ পাকের দিকে হাত বাড়াইতে পারি, আল্লাহ পাকের দিকে যাইতে পারি। এই ব্যতীত অন্য কোন কারো দিকে না আমার দিলে রুখ যায়, না আমি চাইব, না আমার দিল থেকে মেরে ভাই দস্তুর বুজুর্গ কামনা করব। মেজাজ ইব্রাহিমের মধ্যে উঠানো, আর মেরে ভাই দস্তুর বুজুর্গ ইমান ইব্রাহিমের মধ্যেও আমাদেরকে উঠাইতে হবে। ইমানটা যেমন নাকি খালেস পরিপূর্ণ আস্থার বিশ্বাস আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে, এমনি ভাবে মেজাজও কি, মানে চাইবো তোমার কাছে, পাইবো তোমার কাছে, আশা তোমার কাছে। মেরে ভাই দোস্তর বুজুর্গ, আমার জিন্দগির চাওয়া পাওয়া, আমার জিন্দগির ভরসা একমাত্র আল্লাহ পাকের, বলে ওই মেজাজ ইব্রাহিমি এবং ইমান ইব্রাহিমি রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে পয়দা করতে চাইছেন। দোস্তর বুজুর্গ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম নে अगर अपने बीवी बच्चे को हिजरत कराई और फिर हमेशा रहने के लिए उनके पास कभी नहीं गए, तो उनके इत्तेबा में तरबियत उम्मत की गई, उनके इत्तेबा में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने हजारों सहाबा इकराम रिज़वानुल्लाह अलैहिम अजमईन से हिजरत कराई और कोई फतेह मक्का के बाद भी रहने के लिए नहीं आया। हजरत अब्दुल्लाह इब्ने उमर रजी अल्लाह तआला अन्हु जब अपने घर के करीब से गुजरते थे मक्के मुकर्रमा में, जब उमरा वगैरह करने के लिए जाते थे, तो दोनों हाथ अपने आंखों के ऊपर रख लेते थे, লোকের কাহা কি আপনি দোনো হাত আপনার আঁখোঁ কে উপর রাখ লেতে হ্যাঁ? কেন লগে জিস ঘর কো মানে আল্লাহ কে লিয়ে ছোড়া থা কহীন দোবারা মোহব্বত ভরি নজর উস ঘর কে উপর না পড় যায়। আর কিয়ামত মে আল্লাহ মুঝসে পুছ লেগে, এ আব্দুল্লাহ ইবনে উমর, তুমনে জিস ঘর কো হামারে লিয়ে ছোড়া থা উসে দোবারা মোহব্বত ভরি নজর সে দেখা কাহে কো থা? ইস সূরত সে হাজারো সে হিজরত করওয়াই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে। হজরত ইব্রাহিম ছুরি চলাই বেটে কে গলে পর, কতনি মায়ে হ্যাঁ আর কতনে উম্মত কে আফরাদ হ্যাঁ জিনোনে আপনি ঔলাদ কো আল্লাহ কে রাস্তে মে ভেজ করকে কুরবানিয়ো কি তরগিব দিয়ে আর চার চার জনাজে লা করকে সামনে রখে গয়ে হ্যাঁ। মা দেখ রহি হ্যায় আকেলা বেটা থা কে উসকো এসে জিবা কিয়া গয়া হ্যায় হাত কাটে গে দোনো পেয়ের কাটে গে পেট ফাড় করকে জো কুছ অন্দর থা ও নিকালা গয়া দোনো আঁখে নিকাল লি গই। সাহাবা সে কাহা কি হামারে বচ্চে কো দিখাও হম দেখনা চাহতে হ্যায়। কাহা ও জন্নত মে খেল রহা হ্যায় হুরো কে সাথ হ্যায় আপ কিয়া করে? কাহা নহীঁ হমে সব ইয়কিন হ্যায় লেকিন আব তো আপনে বচ্চে কা আখরি অঞ্জাম দেখনা চাহতে হ্যায়। লেকে গে কপড়া হটায়া পেট ফটা হুয়া পেয়ের কটে হুয়ে দোনো হাত আলাহদা আঁখে নিকলি হুই সোচে সহি কি মা কে দিল কে উপর ক্যা গুজরি হোগি? ইস কায়নাত মে সবসে জিয়াদা আগর কিসি কো মোহব্বত হোতি হ্যায় তো মা কো হোতি হ্যায় আপনি ঔলাদ সে আর উসকা ইয়ে হাল। লেকিন আল্লাহ উস মা কি কবর কো নূর সে ভরে আর পুরি উম্মত কি তরফ সে জজায়ে খায়র আতা ফরমায়ে। খামোশি সে দেখা আর দেখনে কে বাদ জুবান সে জো জুমলা নিকলা হ্যায় ও জুমলা ইয়ে থা কি আয় মেরে বেটে মানে তুঝে ইসি দিন কে লিয়ে দুধ পিলায়া থা কি তু আল্লাহ কে রাস্তে মে যা করকে শহীদ হো তেরে টুকড়ে টুকড়ে কিয়ে যায় আর কল কিয়ামত কে ময়দান মে জব তু ইস হাল মে উঠে তো তেরে সাথ তেরি মা ভি আল্লাহ কি রহমত কে উম্মীদওয়ার হো করকে তেরে সাথ মে উঠে। ইস সূরত সে কুরবানিয়ো পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে উম্মত কি উসি আন্দাজ কি কুরবানিয়া জো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নে দি থি উনি কুরবানিয়ো কে উপর উম্মত কি তরবিয়ত কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে ঈমান কে লিয়ে কে কে 13 সাল কি জো মক্কা মুকাররমা কি জিন্দেগি হ্যায় ও ঈমান বানানে কি জিন্দেগি হ্যায় কতনি মশাক্কাতে কি মাসুম বচ্চো নে মাও কি গোদ মে রোতে রোতে দম তোড় দিয়া হ্যায় পিনে কো পানি নহীঁ মিলা খানে কো লুকমা নহীঁ মিলা ইয়ে দিন গুজরে হ্যায় ঈমান বানানে কে লিয়ে ইসলিয়ে কি ঈমান তো মশাক্কাতো মে বানা আর পলা আর বড়া করতা হ্যায় আল ঈমান ইয়তগাজ্জা বিল মাসাইব ওয়াল মাশাক্কা কতনি কুরবানিয়ো সে ইয়ে ঈমান বানা আর ফির মদিনে মুনাওয়ারা কে অন্দর ইস ঈমান কে অন্দর কুওয়ত পয়দা করনে কে লিয়ে রোজানা মসজিদে নববী কে অন্দর ঈমান কে হালকে কায়েম কিয়ে যা রহে হ্যায়। এক এক কো নকদ উঠা করকে ঈমান কা হালকা কায়েম করনে কে বাদ এক এক কো নকদ উঠা করকে লা করকে উন ঈমান কে হালকো মে বিঠায়া যা রহা চলো জরা হামারে সাথ উঠো তো সহি হামারে সাথ আও আপনে আল্লাহ কে উপর থোড়ি দের কে লিয়ে ঈমান লে আয়ে তরগিব দে করকে। হযরত উমর গশ কর রহে হ্যায় হযরত আবু হুরায়রা বাজারো মে গশ কর রহে হ্যায় কিয়া হো গয়া হ্যায়? এ বাজার ওয়ালো মসজিদ কে অন্দর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি মিরাস তকসিম হো রহি হো তুম ইয়া বৈঠে হুয়ে হো ধন্ধে মে লগে হুয়ে হো দৌড়ে চলে যা রহে হ্যায়। হযরত উমর رضی اللہ تعالی عنہ ایک ایک کو دو دو کو لے کر کے آ رہے ہیں مسجد کے فضائل بیان کرتے ہوئے۔ اللہ کا گھر ہے دنیا کے اندر سب سے پہلے جو رحمتیں نازل ہوتی ہیں اور خیر نازل ہوتی ہے وہ بیت اللہ پر نازل ہوتی ہے، پھر بیت اللہ اپنی وہ خیر اپنی بیٹیوں میں تقسیم کرتا ہے جو مسجدیں ہیں، پھر بیٹیوں سے وہ خیر مسجدوں کو آباد کرنے والوں کو ملتی ہے۔ مسجد کے فضائل بیان کرتے ہوئے جب کوئی آدمی دین کی ایک بات سیکھنے اور سکھانے کے لیے اللہ کے گھر کی طرف چلتا ہے تو اللہ پاک اسے ایک مقبول حج کا ثواب عطا فرماتے ہیں، ساری مخلوق اس کے لیے مغفرت کی دعا کرتی ہے، اس کا ہر قدم فرشتوں کے پروں کے اوپر ہوتا ہے۔ ترغیب دیتے ہوئے لا رہے ہیں حضرت عبداللہ ابن رواحہ گشت کر رہے ہیں، معاذ ابن جبل گشت کر رہے ہیں، عمی ابن کعب گشت کر رہے ہیں، اجلے صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین ایک ایک اللہ کے بندے کو خوشامد درآمد کر کر کے اٹھا اٹھا کر کے لا کر کے مسجد کے اندر کھڑا کرتے ہیں۔ جانتے ہیں ان ان کو مسجد کے اندر لے کر کے اور اللہ کے سامنے لا کر کے کھڑا کرنے کے اوپر اللہ کتنا خوش ہوں گے. کوئی آدمی اللہ کے سامنے آتا ہے, اللہ اس آدمی سے مل کر کے اتنا خوش ہوتے ہیں جتنا برسوں کے بعد کوئی بچھڑا ہوا دوست مل کر کے کسی دوست سے خوش ہوتا ہے. ایسے صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین روزانہ ایمان کے حلقے قائم کرتے ہیں. اس ایمان کے حلقے کے ذریعے سے وہاں اللہ کے دین کے مذاکرے اور بڑائی اور جنت اور جہنم اور حشر و نشر, اس کے ذریعے سے جو ایمان بنا. حضرت علی رضی اللہ تعالیٰ عنہ فرماتے ہیں اب ہمارے ایمان کا حال یہ ہے کہ اگر ہمارے سامنے جنت اور جہنم کو لا کر کے رکھ لیا جائے تو ہمارے ایمان میں ایک رائی کے دانے کے برابر اضافہ نہیں ہوگا. ایسا ایمان بنا ان حلقوں کے ذریعے سے. لیکن اتنا ایمان بننے کے بعد بھی مطمئن ہو کر کے بیٹھتے نہیں تھے, اس لیے کہ ایمان یزید و ینقص. مومن ہر لمحہ فکر مند رہتا ہے. ظاہر بات ہے حضرت عمر رضی اللہ تعالی عنہ, میرے بعد اگر کوئی نبی ہوتا تو وہ عمر ہوتے. شیطان اس راستے سے گزرتا نہیں ہے جدھر سے عمر گزر جاتے ہیں. اس کے باوجود اپنے ایمان کے بارے میں حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ اتنے بے چین. حضرت حذیفہ سے خلافت کے زمانے میں فرمانے لگے کہ حذیفہ ہم تم سے یہ تو نہیں کہتے کہ منافقین کی فہرست ہمیں دے جاؤ, لیکن اتنا ضرور چاہتے ہیں کہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے جو منافقین کی فہرست تم کو دی ہے ذرا وہ فہرست لاؤ اور لا کر کے ہمارے سامنے لا کر کے پڑھو, ہم دیکھنا چاہتے ہیں. حضرت عمر یہ فرما رہے ہیں جن کے ایمان کا یہ عالم شیطان اس راستے سے گزرتا بھی نہیں جدھر سے گزر جائے. نبی کے بعد اگر نبوت ملتی تو انہیں ملتی, جن کے ایمان کا یہ عالم. لیکن وہ تم پڑھ کر کے ذرا دکھاؤ تو صحیح منافقین کی وہ فہرست. حذیفہ ہم دیکھنا چاہتے ہیں کہ منافقین کی اس فہرست کے اندر کہیں پر عمر کا نام تو نہیں آ رہا ہے. حضرت عمر ایسے قوی ایمان والے ہیں لیکن فکر مند ہیں. حقیقت یہ ہے کہ جس کے پاس جتنا بڑا سرمایہ ہوتا ہے وہ اتنا ہی زیادہ اس سرمایہ کی حفاظت کے لیے بے چین ہوتا ہے. وہ تو منافق ہوا کرتا ہے جسے اپنے ایمان کی کوئی فکر نہیں ہوا کرتا. مرنجا حضرت ابراہیم علیہ السلام نیزر بیوی بچہ کی ہجرت پر آئی سن. تو میرے بھائی دوستر بزرگ اللہ تعالی اونار ای مزاجر اوپر اٹھائی دی گئے ای امت کے اللہ تعالی اونار مزاجر اوپر اٹھائی دی چاہی سن. تو ہلو کی بلے جو اونار اتباع کرتی گئے صحابہ اکرام رضوان اللہ علیہ اجمعین, ایک نہ دوئی نہ میرے بھائی دوستر بزرگ اور شت شت صحابہ اکرام رضوان اللہ علیہ اجمعین اللہ پاکر راستہ ہجرت کرسن. انہیں جمعن کی نہ میرے بھائی ایکنہ ایشہ کی کرسن ہجرت کرسن تو آر پھر جان نہیں صحابہ اکرام رضوان اللہ علیہ اجمعین جرا ہجرت کرسن بلے تدر مدے میرے بھائی دوستر بزرگ انہوں نے آر مکہ شریف ہجرت پھر جان نہیں. حضرت ابن عمر رضی اللہ تعالیٰ عنہ انہیں اولی کرتے سلین جہ حضرت ابن عمر رضی اللہ تعالیٰ عنہ کخنو کخنو مکہ شریفے جائیتین تھاکتین تو مدینہ شریفے جائیتین کخنو کخنو کنتو میرے بھائی جکن کنہ عمرہ جنہ حجر جنہ مکہ شریفے جات چھلین تو انہی انہاں نیجسو علاقہ دیو جائیتین کنتو نیجسو باری گرر پاسی دے جکن جائیتین تو چوکر اپنے ہاتھ رکھتین এই চিন্তায় যে না জানি যে জিনিস কিনা আল্লাহ পাকের জন্য সারছি আল্লাহ পাকের মহাব্বতে সারছি বলে খোদায় পাকের মহাব্বতে খোদায় পাকের দিনকে জিন্দা করার জন্য যা সারছি তার দিকে যেন আবার মহাব্বতের নজর না এসে যায় এর বিনিময়ে তো আল্লাহ তাআলা আমাকে পুঙ্খানো পুঙ্খানো দান করবেন. মেরে ভাই দোস্তর বুজুর্গ এই আশায় উনি চোখের উপরে হাত রেখে বসতেন যে না জানি চোখের কি হয়ে যায় মহাব্বতের নজর ওই দিকে দৃষ্টি গোচর হয়ে যায় পড়ে যায়. হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা উনি বলতেছিলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেরে ভাই দোস্তর বুজুর্গ ছুরি চালাইছেন নিজের বাচ্চার উপরে, নিজের বাচ্চাকে কুরবানি করতে চাইছেন. মেরে ভাই আল্লাহ তাআলা ওনার বাচ্চাকে তো কুরবানি করান নাই, আল্লাহ তাআলা ওনার বাচ্চাকে হেফাজত করছেন বলে বাচ্চাকে কুরবানি করতেছিলেন. তো মেরে ভাই জিব্রাইল আলাইহিস সালাম উনি এবং মেরে ভাই ওনার ছেলে সবাই মেরে ভাই কি করতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আইয়ামাত তাশরিকের মধ্যে আমি আপনি যা পড়ে থাকি তা পড়তেছিলেন. বলে যে এই উম্মতের মধ্যে প্রথম মাইনা নিজের সন্তানদেরকে মেরে ভাই আল্লাহ পাকের দিনের জন্য কুরবানি করাই দিয়েছেন। উনি বলেন যে হযরত যদি দেখি সাহাবাদের মধ্যে দেখো এক না দুই না চার চার সন্তানকে নসিহত করতেছেন যে বেটা তুমি কিন্তু আল্লাহ পাকের রাস্তা যখন সামনে যাবে তখন সমস্ত আঘাত যেন তোমার অগ্রভাগে সামনের ভাগে প্রাশ্চিত্যে কোনো তোমার আঘাত না আসে। কাল হাসনের ময়দানে আমি বলবো আমি এক শহীদের মা, দুই শহীদের মা, তিন শহীদের মা। খবর যখন আসতেছিল যে আপনার ছেলে শাহাদত বরণ করছে উনি আল্লাহ পাকের প্রশংসা করতেছিলেন, বলেন যে এক মা বলেন যে এই মা কিনা নিজের ছেলেকে আল্লাহ পাকের রাস্তায় যাওয়ার জন্য তারগিব দিলেন, ছেলে কিনা গেল। মেরে ভাই ছেলে যাওয়ার পরে ছেলের অবস্থা এমন হলো কাফেররা কিনা ধরলো, ধরলে ধরে ওনাকে এমন ভাবেই নির্মম ভাবে হত্যা করলো, বলে শরীরকে বটি বটি করে ফেললো, নাক কেটে কাটলো, পেট কাটলো, মোট কথা এক কথায় চিনার কোনো উপায় নাই এমন অবস্থা করে ফেললো। মা জিজ্ঞেস করলেন যে আমার ছেলের অবস্থা কি, বলে আপনার ছেলে তো জান্নাতিবাসী হয়ে গেছেন, আপনার ছেলেকে তো আপনি জান্নাতে চলতে ফিরতে দেখবেন, বলে না তারপর আমাকে দেখাও। মেরে ভাই দোস্তর বুজুর্গ উনি বলেন যে এক মা তার সন্তানকে কি মহাব্বত যে করে, দুনিয়ার বুকে মানুষ মানুষকে মহাব্বত করে কিন্তু সবচেয়ে বেশি বেশি মহাব্বত যে করে থাকে সে হলো মা, নির্গত তিনি সবচেয়ে বেশি মহাব্বত করে থাকেন। বলে মা বলে একটু চিন্তা তো করুন, একজন মা তার এরকম সন্তানকে যার নাক কাটা হয়ে গেছে, জিব্বা কাটা হয়েছে, পেট কাটা হয়ে গেছে, পুরো শরীরকে বটি বটি করা হয়েছে, এমন এক শরীর দেখলে ওই মার অবস্থাটাই না কি হয়। মানে এটা তো মেরে ভাই দোস্তর বুঝুক চিন্তা করা যায় না, দুনিয়ার বুকে সবচেয়ে বেশি মহাব্বত যখন মাই করে থাকেন, কিন্তু মেরে ভাই দোস্তর বুজুর্গ এই মাও মেরে ভাই কি করলেন, বলে স্পষ্ট ভাষায় বলে ফেললেন যে হে বেটা আজকাল এই দিনের জন্যই কিনা তোমাকে আমি লালন পালন করেছি, আমার আজকাল এই অবস্থা আমি দেখবো এই জন্যই তোমাকে আমি লালন পালন করেছি। উনি বলেন যে মেরে ভাই দোস্তর বুজুর্গ তোমাকে আমি দুধ পান করাইছি, বলেন যে তেরো তেরো বছর সাহাবাই কেনা রিদুল্লাহ আলহিম মাইদের উপরে এক কুরবানির স্টিম রুলার চলতেছিল, বলে যে মেরে ভাই সাহাবারা বোকা বাঁকা খাওয়ার কিছু নাই, মানে শুধু যে জোয়ানদের দানা, মাদের মেরে ভাই বুক শুকাই যাচ্ছিল, বাচ্চাদের দুধ খাওয়ার মতো ছিল না, জোয়ান আর বুড়া আর বাচ্চা আর বৃদ্ধদের আহ এবং আর্তনাদ আর চিৎকার আকাশের হাওয়া বন্ধু বাড়ি হয়ে যাচ্ছিল, এমন এক পরিস্থিতি মেরে ভাই সাহাবাই কেরাম রিদুল্লাহ আলহিম মাইদের উপর দিয়া অতিবাহিত হয়েছে মক্কা জিন্দগিতে। মেরে ভাই দোস্তর বুজুর্গ উনি বলতেছিলেন যে ইমান তো মেরে ভাই পরিপূর্ণতে পৌঁছবে, ইমান যেন কিনা খোরাকি পায় হলো মুসিবত এবং পেরেশানির মাধ্যমে, ইমানের খোরাকই হলো পেরেশানি, ইমানের খোরাকই হলো মুসিবত। কিসের জন্য মুসিবত, বলে আল্লাহ পাকের জন্য মুসিবত। কিসের জন্য পেরেশানি, মানে আল্লাহ পাকের উপর জন্য পেরেশানি, আল্লাহ পাকের দিনের উপর চলার পরে আল্লাহ পাকের হুকুমের উপর চলার জন্য আল্লাহ পাকের জাত ও সিফাতের উপর আস্থাকে দৃঢ় এবং মজবুত করার জন্য দাওয়াতের ময়দানের পেরেশানি। মানে ভাই এগুলোর দ্বারা ইমান প্রতিপালন হয়, ইমান উন্নতি লাভ করে, ইমান মেরে ভাই দোস্তর বুজুর্গ বিধি বৃদ্ধি পায়। উনি বলেন যে এই জন্যই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একে অপরকে ডাকতেন আসো আসো আসো আমরা অল্প সময়ের জন্য ঈমান নিয়ে আসি, ঈমানকে বৃদ্ধি করি। বলেন যে ঈমানের জন্য মেরে ভাই দোস্তর বুজুর্গ একে অপরকে ডাকতেন ও একে অপরকে মেরে ভাই দোস্তর বুজুর্গ নিয়ে বসতেন, আপসে ঈমানের আলোচনা করতেন। বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত মুহাদ্দিসিন দের সর্দার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাচ্ছেন আর ঘোষণা করতেছেন সবাইকে, এলান করতেছেন স্পষ্ট ভাষায় আরে কোন জিনিস তোমাদেরকে এই বাজারের মধ্যে আবদ্ধ করে রেখেছে, ওইখানে কিনা মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ত্যাজ্য সম্পত্তি বণ্টন করা হচ্ছে। বলে লোকজন দৌড়ে দৌড়ে মসজিদে আসতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা উনি বলতেছেন যে মেরে ভাই দোস্তর বুজুর্গ ওমর রাদিয়াল্লাহু তাআলার তো ওই ব্যক্তিত্ব যার মাকাম সবার সামনে স্পষ্ট, যেখানে রাসূল মক্বুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে আমার পরে যদি নবী হতো তাহলে ওমর হইতো, আরে ওমর যে রাস্তায় চলে শয়তান কিনা ওই রাস্তা পাল্টাই ফেলে। মেরে ভাই দোস্তর বুজুর্গ ওনারা মানুষকে ইমানের দিকে আহ্বান করতেছেন, বলে যে মসজিদের লাভ বলে বলে মসজিদের ফাজাইল বলে বলে সকাল বিকাল মসজিদে গেলে কি লাভ হবে, মেরে ভাই দোস্তর বুজুর্গ জান্নাতে তার জন্য বালাখানা বানানো হচ্ছে, মেহমানদারির ব্যবস্থা করা হচ্ছে। বলেন যে যে ব্যক্তি নাকি মেরে ভাই দোস্তর বুজুর্গ মসজিদে যায় তার অবস্থা কেমন হবে, মানে মসজিদ হলো বাইতুল্লাহর বেটি আর বাইতুল্লাহতে মেরে ভাই রহমত অবতীর্ণ হয় আর অবতীর্ণ হয়ে আসতে গুলো দুনিয়ার পক্ষে যত মসজিদ গুলো আছে সমস্ত মসজিদ গুলোকে বন্টন হয়ে যায়। অতএব যে ব্যক্তি রহমত পাইতে চায়, বরকত পাইতে চায়, হেদায়েত পাইতে চায়, তার জন্য উচিত হলো সে যেন মসজিদ কে মানুষ দ্বারা আবাদ করে, মানুষকে মসজিদে নিয়ে আসে, মসজিদ হলে আমাল আবাদ দ্বারা আবাদ করে। কেন মসজিদে যখন আসবে রহমত পাবে, বরকত পাবে, হেদায়ত পাবে, সবাইকে নিয়ে আসবে। বলেন যে ভাই সে রহমত পেয়ে যাবে, বরকত পেয়ে যাবে, হেদায়ত পেয়ে যাবে। বলে মসজিদের মধ্যে মেরে ভাই দিনের কথা শিখার জন্য চলা যাওয়া, বলে এক এক মেরে ভাই দস্তুর বুজুর্গ সে যাচ্ছে, বলে আল্লাহ তাআলা তাকে এই বিনিময়ে একটা পরিপূর্ণ হজের সওয়াব দান করবেন। হযরত ইবনে উমার ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা মু মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মু বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন ওনারা মেরে ভাই দস্তুর বুজুর্গ মানুষকে মসজিদে নিয়ে আসতেন। বলে মসজিদে নিয়ে এসে আপসে বসে ইমানি আলোচনা করতেন। উনি বলেন যে একজন লোক নিজের বিবি বাচ্চা থেকে আলাদা হয়ে গেছে, অনেকদিন পরে পাইলে বিবি বাচ্চা আত্মীয় স্বজন তাদের কেমন খুশি লাগবে। আরে একজন মানুষ কিনে আল্লাহ পাকের সাথে মেরে ভাই দস্তুর বুজুর্গ তার সম্পর্ক নাই, আল্লাহ পাকের ঘরের সাথে তার সম্পর্ক নাই, তাকে যদি কেউ নাকি নিয়ে আসে মসজিদের দিকে, তাকে যদি আল্লাহ পাকের হুকুমের সাথে সম্পর্কিত করে দেয়, তাহলে ওই লোকটা যেমন খুশি হবে আল্লাহ তাআলা তার চেয়ে হাজার গুণ বেশি খুশি হবেন মেরে ভাই দস্তুর বুজুর্গ ওই লোকটার উপরে। বলেন যে মোজাকারার ইমানের মোজাকারার মাধ্যমে, ইমানের আলোচনা করার মাধ্যমে ইমান যেন এত মজবুত হয়ে যায়। মানে ইমানের আলোচনা, কবরের আলোচনা, হাসনের মিজানের পৌঁছানাতের জান্নাতের জাহান্নামের আলোচনা করতে করতে ইমান এত দৃঢ় এত মজবুত এত সাবেত কদম হয়ে যায়। উনি বলেন যেমন নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হোল হয়ে গেছে, বলেন যে যদি নাকি মেরে ভাই দস্তুর বুজুর্গ জান্নাত আর জাহান্নাম আমার সামনে স্পষ্ট করে দেওয়া হয়, তথাপিও ইমানে আমার সামান্য বৃদ্ধি পাবে না, আমার ইমানে সামান্য থেকে সামান্য কমতিও হবে না। মেরে ভাই দস্তুর বুজুর্গ এমন ইমান আল্লাহ পাকের জাত ও সিফাতের উপর আস্থার বিশ্বাস, জান্নাত এবং জাহান্নাম, কবর এবং হাসর এবং মেরে ভাই কবরের পরিস্থিতি আমলের বিনিময়ের প্রতি ওনাদের আস্থা এত মজবুত হয়েছিল। এই মজবুত কিভাবে হইলো? বলে এই মজবুতি অর্জন করছেন দাওয়াতের মেহনতের মাধ্যমে, ইমানি হালকা কায়েম করার মাধ্যমে, মসজিদ আবাদ করার মাধ্যমে। উনি বলেন যে মেরে ভাই দস্তুর বুজুর্গ এত দৃঢ় হওয়া সত্ত্বেও ওনারা কিন্তু কখনো নিজেদের ইমানের ব্যাপারে ইতমিনান হন নাই, কারণ ইমান হলো এমনই একটা জিনিস যেটা নাকি মেরে ভাই কি বলেন, আর ইমান হইয়া যে দয়ান কোস ইমান বৃদ্ধি পায় আবার কমে যায়। যদি নাকি ইমানে মেহনত থাকে, ইমানে হালকা লাগানো হয়, ইমানের মজলিস কায়েম করা হয়, মসজিদ আবাদ করা হয়, মেরে ভাই আপসে বসে ইমানে যে ইমানের আলোচনা করা হয়, তাহলে হবে কি? বলে তাহলে ইমান বৃদ্ধি পায়। আর যদি তা না করা হয় তাহলে ইমান মেরে ভাই দস্তুর বুজুর্গ নামতে থাকে, ইমান আস্তে আস্তে কমজোর হয়ে যেতে থাকে। উনি বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে আগে বলা হয়েছে, বলে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন আমার পরে যদি নবী হইতো তাহলে ওমর হইতো। আরে শয়তান যাকে দেখলে কিনা রাস্তা পাল্টে নেয় এমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ইমানের ব্যাপারে কিন্তু কখনোই মেরে ভাই কি করেন নাই, সান্ত্বনা লাভ করেন নাই, নিশ্চিন্ত মনে বসে রান নাই, সব সদা সর্বদা নিজের ইমানের ব্যাপারে বড় চৌকান্না ছিলেন, নিজের ইমানকে বৃদ্ধি করার জন্য সদা সর্বদা চেষ্টা করতেছিলেন, ইচ্ছা করতেছিলেন হায়রে ইমান কিভাবে আরো বৃদ্ধি পায়, আরো মজবুত হয়, না জানি ইমান থেকে আমি পিছপা হয়ে গেলাম, না জানি ইমান থেকে আমি ইমানের তাকাজা থেকে অথবা ইমানের থেকে আমি বিচলিত হয়ে পড়লাম, আমার পাও না জানি পিছলাই গেল। এই জন্য কিতাবের মাঝে আসে যে হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে কিনা সিররুল রসুল বলা হয়, মানে রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বেশ তথ্য সম্পর্কে যিনি নাকি খুব ভালো ওয়াকিফ হাল, মানে ওনাকে একদিন উনি বলেছিলেন যে হে হুযাইফা আমি কিন্তু তোমার কাছে এই চাই না যে মুনাফিকের লিস্টে তুমি আমাকে দিয়ে দাও, কিন্তু ভাই তোমার কাছে একটা ছবি না আরো যেই আমার নামটা কি মুনাফিকের দপ্তরের মধ্যে আছে কি না। মেরে ভাই দস্তুর বুজুর্গ উনি বলেন যে ভাই আমার আপনার ব্যাপারেও ইমানের ব্যাপারেও মেরে ভাই দস্তুর বুজুর্গ সবাইকে সচেতন হইতে হবে, ইমানি মোকাম ইমানি হালকা লাগাই লাগায়ে নিজের ইমানকে বৃদ্ধি করার জন্য মসজিদের মাঝে মানুষকে নিয়ে এসে আপসে বসে নিজের ইমানকে বৃদ্ধি করার জন্য আপ্রাণ চেষ্টা ফিকির করা। মেরে ভাই দস্তুর বুজুর্গ এই কাজের পরে রাসূল মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছেন, আর এটাই হলো আমার আপনার জিম্মাদারি, এটাই হলো আমার আপনার কাজ, তাহলে ইমান বৃদ্ধি পাবে। اتنی محنت حضور صلی اللہ علیہ وسلم نے کرائی صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین سے، ایمان کے ان حلقوں کی وجہ سے زندگی کی آدھی آدھی تقسیم کر لی انہوں نے، آدھا دن مسجد نبوی میں ان ایمان کے حلقوں کے لیے اور آدھا دن اپنا کاروبار کے لیے، آدھی رات مسجد نبوی کے لیے اور آدھی رات اپنے گھر میں بچوں کے لیے، اتنی قربانیاں دلائی ہیں اور اتنی محنت کرائی ہے کہ کمائیوں کے نقشے ٹوٹتے چلے گئے، جہاں تک وقت آیا ہے کہ مسجد نبوی میں حضور صلی اللہ علیہ وسلم کے پیچھے نماز کے عالم میں صحابہ کرام رضوان اللہ علیہ اجمعین کی پوری پوری صفیں بھوک کی وجہ سے بے ہوش ہو کر کے گر گئی. پھر نماز کے بعد حضور صلی اللہ علیہ وسلم ایک ایک کے پاس تشریف لائے اور تسلی دی کہ میرے دوستو اگر تمہیں معلوم ہو جائے کہ اللہ تمہیں انفاقوں کے اوپر کیا دیں گے تو تم تمنائیں کرو گے کہ کاش یہ فاقہ ہماری پوری زندگی کے اندر داخل کر دیا جائے. تو ہر گھر کے اندر نوبت بنوبت فاقے کی وجہ سے بچوں کے رونے کی آوازیں گھر سے باہر آنے لگی. حضور صلی اللہ علیہ وسلم تشریف لیے جا رہے تھے, حضرات حسنین کے رونے کی آواز آئی, نواسوں کے رونے کی آواز آئی, ٹھہر گئے, اندر تشریف لے گئے. فرمایا بیٹی میرے بچے رو رہے ہیں, تمہیں معلوم نہیں کہ میرے دل کے اوپر کیا گزر رہی ہے. اے اللہ کے رسول, کھانے کو کچھ نہیں ملا ہے, بھوکے ہیں, میرے پاس بھی کچھ نہیں ہے, اس لیے رو رہے ہیں. تو حضور صلی اللہ علیہ وسلم نے باری باری نواسوں کو اپنی گود میں اٹھا کر کے اپنی زبان ان کے منہ میں دی ہے اور دے کر کے کہا ہے کہ بیٹا اسے چوس کر کے اپنی حلق تر کر لو. یہ نبی کے گھر کے اوپر گھر کے اوپر یہ دن گزرے ہیں. خود بیٹی بیمار ہوئی, حضرت فاطمہ رضی اللہ تعالی عنہا بخار اور ادھر بھوک اور فاقہ. حضور صلی اللہ علیہ وسلم کو اطلاع ملی تو آپ نے فرمایا, اطلاع کرائی کہ بیٹی پردہ کر لو, ہم آ رہے ہیں, ہمارے ساتھ عمران بن حسین قریشی صحابی بھی ہیں, لہذا پردہ کر لو. اندر سے جواب دیا کہ اللہ کے رسول آپ تشریف لے آئیے, ہمارے پاس پردہ کرنے کے لیے کوئی چادر نہیں. حضور صلی اللہ علیہ وسلم نے اپنی چادر بھیج دی, لو اس سے پردہ کر لو, ہم آ رہے ہیں. تشریف لے گئے, حضرت فاطمہ رضی اللہ تعالی عنہ بخار کی کمزوری اور بھوک کی کمزوری, کھڑے ہونے کی کوشش کر رہی تھی دیوار کے سہارے, پورا بدن لرز رہا تھا. حضور صلی اللہ علیہ وسلم نے جب یہ دیکھا, آگے بڑھ کر کے فوراً دونوں ہاتھ پھیلا کر کے اپنی بیٹی کو اپنے سینے سے لگایا ہے آغوش میں لے کر کے, اور اللہ کا وہ نبی جو طائف کے میدان میں پتھروں کے کھانے کے بعد بھی نہیں رویا تھا, آج بیٹی کو سینے سے لگا کر کے زار و قطار رو رہا ہے. یہ دن گزرے ہیں اس ایمان کے سیکھنے کی وجہ سے کہ خود نبی کے اوپر بھی فاقہ آیا. حضرت ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ فرماتے ہیں کہ حضور صلی اللہ علیہ وسلم لمبی لمبی رکعتوں کی وجہ سے آپ کے پائے مبارک کے اوپر برم آ جایا کرتا تھا, حتیٰ یتورم قدما. ہم عرض کرتے تھے کہ اللہ کے رسول آپ تو بخشے بخشائے ہیں, کاہے اتنی محنت کرتے ہیں. فرماتے ہیں کیا میں اپنے پروردگار کا شکر گزار بندہ نہ بنوں. حضرت ابو ہریرہ کہنے لگے کہ میں نے ایک مرتبہ دیکھا حضور صلی اللہ علیہ وسلم بیٹھ کے نماز پڑھ رہے ہیں, مجھے حیرت ہوئی کہ آخر کیا بات ہو گئی کہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم بیٹھ کر کے نماز پڑھ رہے ہیں. میں بیٹھ گیا, جب سلام پھیرا حضور صلی اللہ علیہ وسلم نے تو میں نے پوچھا کہ اللہ کے رسول آپ بیٹھ کے نماز پڑھ رہے ہیں. آپ نے فرمایا کہ الجو یا ابا ہریرہ, اے ابو ہریرہ بھوک نے اتنا کمزور کر دیا ہے کہ کھڑے ہونے کی طاقت نہیں رہے گی. حضرت ابو ہریرہ کی چیخ نکل گئی, فبکیت, چیخ نکل گئی. حضور صلی اللہ علیہ وسلم نے تسلی دی, ابو ہریرہ رو نہیں, قیامت کے دن حساب و کتاب کی سختی اور گرمی اس آدمی کو نہیں پہنچے گی جو بھوکا رہا ہوگا. یہ دن گزر گئے ہیں سیمان کی محنت کی بنیاد پر صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین کو مزاج براہیمی پر اٹھانے کے لیے جس ایمان کی اور جن صفات کی اور جس تقوی اور توکل کی اور جس ہمدردی اخوت اور اثار کی ضرورت تھی, وہ ان قربانیوں سے صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین کے اندر پیدا ہوئے ہیں. اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے ان قربانیوں کے اوپر اسی وجہ سے اٹھایا ہے. اس کا نتیجہ یہ ہوا کہ حضور صلی اللہ علیہ وسلم کی قربانی اور محنتوں کے بعد یہ امت وہاں پہنچی ہے جہاں سے پوری دنیا کو اس نے ایمان کی لپیٹ میں لیا ہے. دنیا کے گوشے گوشے میں, کونے کونے میں, علاقوں میں, دریاؤں میں, جنگلات میں, پہاڑوں میں, آبادیوں میں, ویرانوں میں, ہر جگہ اللہ کا کلمہ بلند ہوا ہے اور اس امت سے اللہ نے قیامت تک کے لیے دعوت کی محنت کا کام لینے کا فیصلہ کیا ہے, اس لیے کہ اسی لیے اس کو پیدا کیا گیا ہے. اللہ اس محنت کے اوپر ہم سب کو کھڑے ہونے کی توفیق عطا فرمائے. مرنجے رسول مقبول صلی اللہ علیہ وسلم صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین دیر کے ایک ایمانی محنت لگائیں, আর ওনারাও কিনা মেরে ভাই বস্তুর বুজুর্গ এমনই এক মেহনত করছেন ইমানের হালকার মাধ্যমে. বলে মেহনত করতে গিয়ে করতে করতে সময় এতই ফারেক করতেছিলেন, দিনের অর্ধেক রাতের অর্ধেক ফারেক করতে করতে এমন পরিস্থিতি হলো যে সময় মসজিদের জন্য ইমানি হালকার জন্য মেরে ভাই বস্তুর বুজুর্গ মসজিদের জন্য এত বেশি ফারেক হওয়া আরম্ভ হলো, সময় ওইদিকে বেশি লাগতেছে, তো নিজের কারবার ব্যবসা বাণিজ্য নিজের চাকরি বাকরি খেত কৃষি বলে ওইখানে সময় কম দেওয়া শুরু হয়ে গেল. আর ওইখানে যখন সময় কম দেওয়া শুরু হলো তো স্বাভাবিকই ওইদিকে আস্তে আস্তে ঘাটতি দেখা দিচ্ছে, ওইদিকে কমজোরি দেখা দিচ্ছে. মেরে ভাই কামাই রোজগারের মাঝে বাটা পড়ছে, আর কামাই রোজগারের মাঝে যখন বাটা পড়ছে ওই সমস্ত নকশাগুলো কামাই রোজগারের সব আস্তে আস্তে মেরে ভাই ক্ষীণ হইতে আরম্ভ হলো, ভাঙতে আরম্ভ করলো, ওইখানের মাঝে কমজোরি দেখা দিল. তো কমজোরি দেখা দিলে হলো কি বলে তাদের মাঝে শুরু হয়ে গেল অভাব অনটন ভোগ না খাওয়া মেরে ভাই দোস্তর বুজুর্গ না পড়া. বলে এই অবস্থায় এমন অবস্থায় সৃষ্টি হলো বলে সবকে সব নামাজের মাঝে যখন দাঁড়াইতো ভোকের কারণে পিপাসায় কাতর হয়ে ভোকের মেরে ভাই দোস্তর বুজুর্গ যন্ত্রণায় ছটফট করে বেহুশ হয়ে পড়ে যাইতেন. রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের কাছে যাইতেন, আমাদেরকে সান্ত্বনা দিতেন, আরে যদি কিনা তোমরা জানতে এই ভোকের ফলে আল্লাহ তারা তোমাদেরকে কি দিবেন, এই খোদার তাড়নায় খোদার যন্ত্রণার ফলে আল্লাহ আপনারা তোমাদেরকে কি দিবেন, বলে তাহলে তোমরা আশা করতে চাইতে যে আল্লাহ পুরো জীবনটাই যেন এরকম ভোগের মাঝে কেটে যায়, এমন খোদার তো অবস্থায় কেটে যায়. মেরে ভাই দস্তর বুজুর্গ উনি বলেন যে এই খোদা এই মেরে ভাই না খাওয়া না পড়া এবং এর প্রভাব যে শুধু সাহাবাদের উপর পড়ছে তাই না, মানে মা বোনদের উপর পড়ছে, বাচ্চা বাচ্চাদের উপর বন্ধ পড়ছে, হার করে বাচ্চাদের কান্দার আওয়াজ ওনারাও কিনা এই কষ্ট থেকে এই ভোকের যন্ত্রণা থেকে এই ছটফটানি থেকে বিরত ছিলেন না. বলে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন তো মেরে ভাই একদিন শুনেন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন ভোকের দাওনায় কাঁদতেছেন. বলে হযরত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, বলে ওনাদের সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা আমার বাচ্চাদের আমার সন্তানদের খানা দানার কোনো ব্যবস্থা তোমরা করতে পারলে নাকি? মেরে ভাই দস্তুর বুজুর্গ রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নিজের জিহ্বা মুবারক ওনাদের মুখে দিয়ে দিতেন, আর ওনা কিনা এই জিহ্বা চেটে সান্ত্বনা পাইতেন. বলেন যে বাচ্চাদের তো এই অবস্থা. ওইদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের টুকরা, বলেন যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়ছেন, আগে থেকে মেরে ভাই না খাওয়া চলতেছে, দিনকে দিন রাতকে রাত বছরকে বছর মাসকে মাস চলে যাচ্ছে, সপ্তাহকে সপ্তাহ মেরে ভাই পেট ভরে খাওয়ার কোনো মিলতেছে না জুটতেছে না, শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছেন. রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইছেন, তিনি গেলেন সেবা শুশ্রূষা করার জন্য. পরে যেই কিনা গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত ইমরান ইবনে হুসাইন আল কুরাইশী উনিও আছেন. মানে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সংবাদ পেয়ে তিনি বললেন, বাবা পরে আসবেন না. কেন জানেন কি বাবা? বাবা হিসাবে আপনি আপনার মেয়ের কাছে আসবেন, মেয়ে হিসাবে আমি আমাকে আপনার সামনে পেশ করব, বাবা অতটুকু কাপড় আমার কাছে নাই. বলে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে ভাই ওই সময় রাসূলের অবস্থাতে কি যাইতেছিল, কি অবস্থা রাসূলের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে যাইতেছিল, যিনি কিনা মেরে ভাই দস্তর বুজুর্গ এই অবস্থায় একটু চিন্তা করবেন তিনি বুঝতে পারবেন. রাসূলুল্লাহ নিজের চাদর মুবারক দিলেন, মানে চাদর দিয়ে নিজেকে আবৃত করলেন. রাসূলুল্লাহ নিজের ওনার ঘরে গেলেন, মানে দেখলেন যে রোগে শোকে না খাওয়ায় মেরে ভাই জি একদম শুকায় কাঠ হয়ে গেছে, নিজে কিনা দাঁড়াইতেও পারতেছিলেন না, মানে শরীর কাঁপতেছিল ক্ষুধার তাড়নায়. বলে মেরে ভাই ঘরের যে চারিদিকে যে কি থাকে বলে বেড়া থাকে অথবা মেরে ভাই ওয়াল থাকে অথবা মেরে ভাই এরকম পিলার থাকে, বলেন যে ওইগুলো ধরে যারাই হইতে রইলেন, দেখলেন যে শরীর কাঁপতেছে হয়তো বা পড়ে যাবে. যেই নবী কিনা মেরে ভাই বলে তায়েফের ময়দানে কাফেরদের পাথর খেয়ে বিন্দু বিন্দু রক্তের মেরে ভাই দস্তুর বুজুর্গ প্রত্যেকটা পশমের গোড়া থেকে রক্ত বাইর হচ্ছিল, এমন পাথর খেয়ে নবী কাঁদেন নাই, মেয়ের এই অবস্থা দেখে, নিজের কলিজার টুকরার এই অবস্থা দেখে পারলেন না মুবি শান্ত থাকতে, বলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনা ওনাকে সিনার সাথে নিয়ে নিলেন আর মেরে ভাই কান্না আরম্ভ করলেন, পারলেন না নিজেকে নিজে থামায় রাখতে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাতার মেরে ভাই দস্তুর বুজুর্গ কান্না আরম্ভ করলেন, বলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের অবস্থাও কি, বলে নিজের অবস্থা মেরে ভাই লম্বা লম্বা সময় ভুকে এমন ভাবে কেটে যাচ্ছে, রাসূলের স্বভাব ছিল স্বভাবই ছিল বলে লম্বা লম্বা নামাজ পড়তেন, এমন কি পা মুবারক ফুলে যেত, হাঁটার উপক্রম হয়ে যেত। সাহাবারা বলতেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বক্সে বক্সায়, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার আগের পার্শ্বের পার্শ্বিতের সামনের পিছনের সব গুণ মাফ করে দিয়েছেন, আপনি এরকম ভাবে এত কষ্ট করার কি দরকার। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনারা কোন আব্দুল শাকুরা, আরে আমি কি শুকর গুজার বন্দা হব না। মানে এমন ব্যক্তিত্ব যিনি কিনা লম্বা লম্বা নামাজ পড়েন, পাও মুবারক ফুলে হাঁটার উপক্রম হয়ে যায়, এমন হাসছি মেরে ভাই একদিন কিনা বসে নামাজ পড়তেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ পড়েন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে লাগলেন যে কি অবস্থা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন আল জুউ আল জুউ, মানে হে আবু হুরায়রা আমি যে বসে নামাজ পড়তেছি কারণ কি তুমি জানো, আরে খোদার দারুণা এমন অবস্থা হয়ে গেছে দাঁড়াইতে পারতেছি না ঠিক মতে, এই জন্য বসে নামাজ পড়তেছি। মানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন জোরে কলজা ফাটা চিৎকার মারলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, মেরে ভাই সান্ত্বনা দিতে গিয়ে বললেন শোনো শোনো দুনিয়াতে যে নাকি ভোগ পিপাসার কষ্ট বরদাস্ত করে, আরে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন হিসাব কিতাবের শক্তি থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। মেরে ভাই দস্তুর বুজুর্গ আমাকে আপনাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক মেজাজের উপরে উঠাইছেন, ওইটা হলো কি, বলে ইমানের লাইনে পরিপূর্ণতা, তাকওয়া এবং তাওয়াক্কুল, সবর এবং শুকর, ইহসান, বলে যে হার সিফাত ইমান এবং ইমানের যত সিফাত, ইমানের যত প্রাসঙ্গিকতা আছে, ইমানের যত লাইন আছে, যত চাহিদা আছে, সব লাইনে মেরে ভাই দস্তুর বুজুর্গ একদম উঁচু থেকে উঁচু স্থানে কিভাবে পৌঁছতে পারি, এর জন্যই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মেরে ভাই দস্তুর বুজুর্গ বলছেন। তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নিজেদেরকে হার লাইনে মেরে ভাই হার গুনে যখন নাকি নিজেদেরকে গুণান্বিত করছেন, বলে এই গুণগুলো সমস্ত দুনিয়াতে প্রসার লাভ করে প্রচার লাভ করে আমাকে আপনাকে যেই জন্য সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন, বলে এর জন্য মেরে ভাই দস্তুর বুজুর্গ ওনারা কি করছেন, বলে এক মেহনতকে চালু করছেন। মেরে ভাই দস্তুর বুজুর্গ দুনিয়ার চাপে চাপে কোনায় কোনায় দুনিয়ার এক মেরে ভাই দস্তুর বুজুর্গ সে দূর থেকে দূরে ওনাদেরকে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করছেন, আর দিনের মেহনতকে মেরে ভাই দস্তুর বুজুর্গ ওনারা চালু করছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যে কত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে বাকি রাখবেন, মেরে ভাই বাকি থাকবে দাওয়াতের মেহনতের মাধ্যমে, এই উম্মতের মেহনতের মাধ্যমে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতকে সাহাবাদেরকে জানাইছেন মেরে ভাই দস্তুর বুজুর্গ ওই জিম্মাদারি আল্লাহ তাআলা আমার আপনার দান করছেন, মেরে ভাই সাহাবারা যেমন নাকি জিম্মাদারি আদায় করছেন আমাকে আপনাকেও ওই জিম্মাদারি আদায় করতে হবে, এর জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন। আর এই মেহনতকে সামনে রেখে আমরা সবাই এখানে একত্রিত হইছি। اللہ سے توبہ کریں گے اللہ اپنے کرم سے ہمیں معاف فرما دے، دنیا کے اندر جس کے لیے بھیجے گئے تھے وہی نکیہ بالکس باقی سارے کام کر لیے، ایک تو ندامت کے ساتھ توبہ اور استغفار کثرت سے، اور دوسرے اس بات کا عہد کرنا کہ اب بقیہ زندگی ہماری جو ہے دنیا کے گوشے گوشے میں اللہ کے دین کو لے کر کے پھرنا، جس کے لیے ہمیں پیدا کیا گیا ہے اب جس کے لیے ہماری تربیت ہوئی ہے اور ہمارے اسلاف نے قربانیاں دی ہیں، اب تو اس دین کو لے کر کے صحراؤں میں، بیابانوں میں، آبادیوں میں، ویرانوں میں، دنیا کے گوشے گوشے میں جا کر کے اللہ کے دین کا کلمہ بلند کرنا ہے، اور بالکل وہ آواز حضرت عقبہ بن نافع والی، اے اللہ اس سمندر کے پار بھی اگر ہمیں معلوم ہو جائے تیرے کچھ بندے ہیں تو تیرے عزت و جلال کی قسم ہم اس سمندر کا سینہ چیر کر کے تیرے ان بندوں کے پاس جائیں گے اور جا کر کے وہاں تیرا کلمہ بلند کریں گے، تو مشرق سے مغرب تک، شمال سے جنوب تک، دنیا کا کوئی علاقہ نہیں چھوڑیں گے جہاں جا کر کے ہم اللہ کا کلمہ بلند نہ کریں، یہ نیتیں کریں اور ارادے کریں کہ ہر سال پانچ پانچ مہینے اللہ کے راستے میں نکل کر کے، چار چار مہینے اللہ کے راستے میں نکل کر کے، اتنی محنت کرنی ہے یا تو پوری دنیا میں اللہ کا کلمہ بلند ہو جائے یا پھر محنت کرتے کرتے ہم ہی اس دنیا سے رخصت ہو جائیں. میرے بھائی سب لوگ تیار ہیں انشاءاللہ اس کے لیے. میرے بھائی دوست اور بزرگ اونی بولیں যে এতদিন তো আমরা মেরে ভাই গাফলতের মাঝে ছিলাম, মানে যে জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন ওই কাজের মাঝে নিজের সময় লাগাইতে পারি নাই. ওটা হলো দিন জিন্দা হয়ে যায়, দিনের মেহনত নবীওয়ালা তরিকায় চালু হয়ে যায়, সমস্ত দুনিয়ার মানুষ জাহান্নাম থেকে বেঁচে যায়, জান্নাতবাসী হয়ে যায়, বলে এই মেহনতের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছিলেন. মেরে ভাই এই কাজে নিজেকে লাগাইতে পারি নাই, এই জন্য অতীতের জন্য আল্লাহ আপনাদের কাছে নিজের ব্যাপারে উম্মতের ব্যাপারে ইস্তিগফার করব, লজ্জিত হব, আর আনেওয়ালা জমানার জন্য পাকা আজম করব. বলেন যে ভাই যেই তরবিয়তে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যেই সাথে যেই তরবিয়তে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের তরবিয়ত করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু ওই তরবিয়তে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদেরকে তরবিয়ত করে পুরো দুনিয়ার জন্য মেরে ভাই দস্তুর বুজুর্গ আল্লাহ পাকের দরবারের মধ্যে থেকে দরবারি আল্লাহ পাকের তীরের মধ্যে থেকে তীর বানায় পুরো দুনিয়াতে ওনাদেরকে বানাইছেন আর ওনারা গেছেন আমাদের বড়রা কুরবানি করে মেরে ভাই দস্তুর বুজুর্গ আল্লাহ তাআলার কাছে মেহনত রাখি মেরে ভাই দস্তুর বুজুর্গ কবুল করাইছেন, মেহনতের সহি নেহেজকে পুরো উম্মতের সামনে স্পষ্ট করছেন. মেরে ভাই দস্তুর বুজুর্গ যেন কিনা নতুন করে ওই আওয়াজ যে আওয়াজ নাকি হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা হু লাগাইছিলেন যে আল্লাহ একদম আটলান্টিক মহাসাগরের পাদদেশে গিয়ে বলেছিলেন যে আল্লাহ আমি যদি জানতাম এই পাদদেশের এই আটলান্টিক মহাসাগরের উপর দিকে মানুষ রয়ে গেছে তাহলে আমি আমার ঘোড়াকে এই সমুদ্রের মধ্যেই চালাইতাম. বলে ওই আওয়াজকে নিয়ে মেরে ভাই দস্তুর বুজুর্গ দুনিয়ার কোনায় কোনায় সমস্ত মানুষ মেরে ভাই দস্তুর বুজুর্গ দিলদার হয়ে যায়. এর জন্য আল্লাহ তৌফিক দান করে আমার জান মান লেগে যায়, আমার সময় লেগে যায়, আমার কুরবানি লেগে যায়, আমি আপনি নিজেও দিনের উপর চলতে পারি, সমস্ত দুনিয়ার মানুষ দিনের উপর চলতে পারে. এর জন্য আমাদের বড়দের তাকাজা হলো মেরে ভাই দস্তুর বুজুর্গ প্রথমে পাঁচ মাসের জন্য নিয়োগ করবো, হার সাল মেরে ভাই দস্তুর বুজুর্গ চার মাসের জন্য নিয়োগ করবো. সবার নিয়ত আছে না ভাই? ইনশাআল্লাহ মেহরবানি করে দাঁড়ায় যাই ভাই, আল্লাহ তৌফিক দান করে.